الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء اكرام محترم حاضرين পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর কালামের তফসির শোনার জন্য, বুঝার জন্য তেমন একটা মুবারক সমাবেশে যোগদান করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবার মধ্যে আল্লাহর কোরআন পড়া হয় এবং কোরআন পড়ে তা শ্রোতাদেরকে বুঝাইয়া দেওয়া হয়, এমন সবাই যারা যোগদান করেন তাদের চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘেরাও করে থাকে। আর কোরআন বুঝার সবাই যারা বসেন তাদের উপর আল্লাহর এত বেশি রহমত নাজিল হয় যে রাসূল বলেন আল্লাহর রহমত তাদেরকে ডাকিয়া দিয়ে এবং তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজিল হয়, আর আল্লাহ তার দরবারে ফেরেশতাদের সাথে কোরআন বুঝার সবাই যারা বসল তাদের ব্যাপারে আলোচনা করে। আলোচনার শেষ পর্যায়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার কোরআন বুঝার সবাই যারা যোগদান করল আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। কাজী রাসুল সরাসরি কোরআন বুঝার সবার এই ফজিলতগুলি বর্ণনা করেছেন। আমাদের এই সভাটা এমন যে এখানে কোরআনের কোন আয়াত পড়া হবে এবং সেই আয়াত যারা শোনার জন্য বুঝার জন্য আসছেন তাদেরকে শোনাইয়া বুঝাইয়া দেওয়া হবে। এক কথায় আমাদের এই মাহফিলটাও কোরআন বুঝার কোরআন বুঝাইবার মাহফিল। রাসুল বলেছেন এমন মাহফিলে যারা যোগদান করে আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দিয়া বলেন আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। কাজেই আমরা এত বড় গুরুত্বপূর্ণ একটা, এত বড় মূল্যবান, এত বড় ফজিলতের একটা সমাবেশে আমাদেরকে আল্লাহ যোগদান করার তৌফিক দান করেছেন, তাই আবারও আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের এক আয়াতের একটা অংশ মাত্র তিলাওয়াত করেছি। সেখানে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। এর অর্থ হল যে সমস্ত মানুষ বাইতুল্লাহ শরীফের জিয়ারতে যাওয়া আসার সামর্থ্য রাখে। সামর্থ্য দুই প্রকার, একটা শারীরিক সামর্থ্য, একটা আর্থিক সামর্থ্য। মক্কা শরীফ পর্যন্ত আসা যাওয়ার মতো শারীরিক সামর্থ্য আছে এবং এর খরচ বহন করার মতো আর্থিক সামর্থ্য আছে। তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ঘরের তওয়াফ জিয়ারত অর্থাৎ হজ করা ফরজ করে দেওয়া হয়েছে। এই হল আয়াতের মোটামুটি অর্থ। সার মর্ম হল সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ। এই হজের একটা ঐতিহাসিক ভিত্তি আছে, সেই ভিত্তিটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন, শুনলে পরেই হজের ঐতিহাসিক ভিত্তিটা অতি সহজে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম বসবাস করার জন্য জিন জাতিকে পাঠাইছে। জিন জাতি এই পৃথিবীতে বসবাস করত। এদের স্বভাব এমন যে এরা সব সময় মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ফেতনা ফাসাদ, খুন খারাপিতে লিপ্ত থাকে। তাই আল্লাহ এক পর্যায়ে ফিরিস্তাদেরকে বললেন, ও ফিরিস্তারা, তোমরা এই জিন জাতিকে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া তোমরা ফিরিস্তারা এই পৃথিবীতে বসবাস শুরু কর। আল্লাহর হুকুমে ফিরিস্তাগণ আসলেন জিন জাতিকে বনে জঙ্গলে তাড়াইয়া দিয়া, ফিরিস্তারা এই পৃথিবীতে বসবাস শুরু করলেন। তাই ফিরিস্তা হলেন এই পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা। প্রথম বাসিন্দা ছিল জিন জাতিরা, পৃথিবীর দ্বিতীয় বাসিন্দা হল ফিরিস্তারা। ফিরিস্তাদের স্বভাব এমন, এরা কোন রকমের কোন সময় কোন রকমের গুনার কাজে লিপ্ত হবে দূরের কথা, কোনদিন জীবনে কোন ফিরিস্তার মনেই চায় না কোন গুনার কাজ করে, গুনার কাজের প্রতি তাদের মনে কোনো আগ্রহই নেই। তাই ফিরিস্তারা যখন শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে লাগলেন তখন তাদের মধ্যে পরস্পরে একটা আলাপ আলোচনা হইল যে জিন জাতিরা গুনার কাজে লিপ্ত থাকত, যে কারণে আল্লাহ আমাদের মাধ্যমে তাদেরকে ছাড়াইয়া দিলেন আর আমাদেরকে এই পৃথিবীর বাসিন্দা বানাইলেন। আমরা যেহেতু কোনোদিন কোনো গুনার কাজ করি না, এই জন্য আল্লাহর কাছে আমরাই হব সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। এই আলাপ আলোচনা ফিরিস্তাদের মধ্যে চলতেছিল। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বললেন যে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হবে না, আমি মানুষ জাতি নামে নতুন একটা জাতি সৃষ্টি করব, ওই জাতিটা হবে আমার গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকার। ফিরিস্তারা জানতে চাইলেন আল্লাহর কাছে যে আমরা জীবনে কোনোদিন কোনো গুণা করি না, তারপরও আমরা কেন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইতে পারব না, আর আপনি যে নতুন জাতি সৃষ্টি করবেন যারা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে তাদের গুণটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে এই প্রশ্নের জবাবে যেই কথাটা বুঝাইয়া দিলেন তার সার মর্ম হল যে গুনাহ না করলেই আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হয়, গুনার আকর্ষণ যদি অন্তরে থাকে, মনে যদি গুনাহ করতে চায়, গুনার কাজ করলে কি মজা হয়, কি আনন্দ হয় এটা যদি বুঝে তারপরে যদি গুনাহ থেকে বিরত থাকতে পারে তখন আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে। যারা গুনার মজাই বুঝে না, গুনার আকর্ষণই নাই, মনেই চায় না গুনাহ করতে, এরা সারা জীবন বিয়ে গুনাহ থাকলেও আল্লাহর কাছে শ্রেষ্ঠ মর্যাদার পুরস্কার পাইতে পারে। এই বিষয়টা আমাদেরও ভালোভাবে বোঝা দরকার। ফেরেশতারা জীবনে কোনদিন গুনাহ না করেও সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারল না কেন? তাদের মধ্যে গুনার প্রতি তাদের মনের মধ্যে কোনো আকর্ষণ নেই, তাদের মন চায় না গুনার কাজ করতে। কেন? তারা বুঝে না কোন গুনার কাজ করলে কি মজা হয়, কি আনন্দ। আল্লাহ মানুষকে গুনার কাজের, প্রতিটি গুনার কাজের মজা বোঝার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে। সুতরাং মানুষ বুঝে কোন গুনার কাজ করলে কি মজা হয়, কোন গুনার কাজ করলে কি আনন্দ হয়, মানুষ বুঝে বুঝতে পারে। এই মানুষ গুনার থেকে বিরত থাকা ফেরেশতাদের মতো এত সহজ নয়, অত্যন্ত কঠিন ব্যাপার। আমার কথা বুঝে থাকলে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন যে ফেরেশতাদের জন্য গুনাহ থেকে বিরত থাকা কোনো ব্যাপারই নয়, মানুষের জন্য গুনাহ থেকে বিরত থাকা অত্যন্ত কঠিন ব্যাপার। ফেরেশতাদের পক্ষে গুনাহ থেকে বিরত থাকা কোনো ব্যাপার নয় কেন? মনে চায় না গুনাহ করতে, কাজে গুনাহ না করা কোনো ব্যাপারই নয়। মানুষের জন্য গুনাহ থেকে বিরত থাকা অত্যন্ত কঠিন কেন? তার মনে সদা সর্বদা গুনার কাজ করতে চায়, যেহেতু সে গুনার মজা নেয়, তার জন্য গুনাহ থেকে বিরত থাকা খুবই কঠিন ব্যাপার। এত বড় কঠিন গুরু দায়িত্ব আল্লাহ মানুষ জাতিকে ছাড়া আর কোন জাতিকে দান করে। এই কঠিন দায়িত্বটা যেই মানুষ পালন করতে পারে, অর্থাৎ তার মন চায় গুনার মজা উপলব্ধি করতে, তার মনে চায় গুনার আনন্দ উপভোগ করতে, সেই মজা এবং আনন্দ বর্জন করে মনকে বুঝাইয়া যে মানুষ গুনাহ থেকে বিরত থাকতে পারে, একমাত্র সেই মানুষ আল্লাহর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে। এই কথাটা আল্লাহ ফেরেশতাদেরকে বিভিন্নভাবে বুঝাইয়া দিল। এর আগে তাদের ধারণা ছিল যে তারাই হবে সৃষ্টির শ্রেষ্ঠ জন। বিষয়টা যখন ফেরেশতাদের বুঝে আসল যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার যোগ্যতাই রাখি না, আমাদের মনে চায় না গুনার কাজ করতে, গুনার কাজ করলে কি আনন্দ হয় আমরা বুঝি না, কাজেই গুনার কাজ না করেই আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারি। মানুষের মন চাইবে গুনার কাজ করতে, ওই মানুষ যদি গুনার থেকে বিরত থাকতে পারে তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হইতে পারে। এই কথাটা যখন ফেরেশতারা বুঝতে পারলেন তখন তারা আল্লাহর কাছে যে প্রশ্ন করেছিলেন যে আমরা গুনাহ করি না, আমাদেরকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাও না? যে মানুষ ইচ্ছা করলেই গুনাহে লিপ্ত হতে পারে ওই মানুষকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাতে চাও? এই প্রশ্ন যে করেছিলেন এই কারণে আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করলেন, মাপ চাইলেন। আল্লাহ আমরা বুঝতে পারিনি, আমরা না বুঝে প্রশ্ন করেছি যে আমাদেরকে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাও না, মানুষ জাতিকে কেন বানাতে চাও? এই প্রশ্ন করাটা আমাদের উচিত ছিল না। কাজেই অনুচিত প্রশ্ন করার জন্য আমরা তোমার দরবারে মাপ চাই, ক্ষমা প্রার্থনা। তফসিরের কিতাবে লেখা আছে ফেরেশতারা এই ব্যাপারে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য একটা উসিলা পেশ করে। এই উসিলাটা হইল সাত আসমানের উপরে আল্লাহর নূরের তৈরি এক মসজিদ আছে, এই মসজিদের নাম বাইতুল মামুর। বাইতুল মামুর নামক মসজিদকে তারা ফেরেশতারা তওয়াফ করলেন, আল্লাহর ঘরের তওয়াফ করাটাও আল্লাহর একটা এবাদত। সেই আল্লাহর ঘরের তওয়াফ করে আর সেই তওয়াফকে মাফের জন্য আল্লাহর দরবারে উসিলা পেশ করলেন। ফেরেশতারা বললেন আল্লাহ আপনার ঘরের তো আপের উসিলায় আমরা যে প্রশ্ন করেছিলাম এই প্রশ্ন করাটা আমাদের উচিত হয়নি, এই জন্য আপনার ঘরের তো আপের উসিলায় আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা বুঝতে পারোনি, বুঝার জন্য প্রশ্ন করেছ, এটা তো কোনো দোষের কথা নয়, এটা তো কোনো গুনাহ নয়। কেউ যদি কোনো কিছু জানে না, জানার জন্য প্রশ্ন করে, এটা গুণা তো নয়, দোষও নয়, বরং এটা একটা গুণ। যারা জানেও না জিজ্ঞাসাও করে না, এটা হল বড় দোষ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামা শিফাউল ইজ্জিস সুআল, এর অর্থ হল মূর্খতা হইল একটা রোগ, না জানাটা হইল একটা রোগ, আর এই রোগের একমাত্র চিকিৎসা হইল জিজ্ঞাসা করা। না জানা রোগের চিকিৎসা হইল জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করলেই আর অজানা রোগটা আর থাকে না। কাজেই কেউ যদি কিছু জানে না, জানার জন্য জিজ্ঞাসা করে, এটা তো দোষের কথা নয়, এটা তো গুণের কথা। হ্যাঁ, কেউ যদি প্রশ্ন করে জানার জন্য নয়, যারে প্রশ্ন করে তারে প্রশ্নের বেড়া জালে ফেলে সত্য জিনিস এড়াইয়া যাওয়ার কুমতলব, আসল জিনিস পাশ কাটাইয়া যাওয়ার কুমতলবে আজকাল অনেকে প্রশ্ন করে। এই প্রশ্ন করাটা অবশ্যই দোষ নয়, মারাত্মক গুণার কারণ। সত্য জিনিস এড়াইয়া যাবার জন্য প্রশ্ন করে। যেমন দেখুন, ফিরিস্তারাও আল্লাহর কাছে প্রশ্ন করলেন যে আদম জাতি ইচ্ছা করলে গুনায় লিপ্ত হইতে পারে, তারে কেন সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিতে চান? এটাকে ফিরিস্তারা বিষয়টা এড়াইয়া যাইবার জন্য প্রশ্ন করেছিলেন, না জানতেন, না জানার জন্য প্রশ্ন করেছিলেন, জানার জন্য। তারপর ফিরিস্তারা যখন বিষয়টা জানতে পারলে, আল্লাহ তাদেরকে আদেশ করলেন, যেহেতু তোমরা জানতে পারলে, বুঝতে পারলে যে তোমাদের চেয়ে আদম শ্রেষ্ঠ, কাজেই তোমরা আদমকে সেজদা করে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দাও, আদমকে সেজদা দিয়া তার মর্যাদার স্বীকৃতি দাও। ফিরিস্তাদেরকেও আল্লাহ এই আদেশ করলেন, ইবলিসকেও একই আদেশ করলেন। ফিরিস্তারা আল্লাহর হুকুমে আদমকে সেজদা দিয়া মর্যাদা দিল, ইবলিস আল্লাহরে পাল্টাইয়া প্রশ্ন করল। ইবলিস প্রশ্ন করল, আসজুদু লিমান খালাকতা তুইরা, হে আল্লাহ, আদমকে মাটি দিয়া বানাইছ, মাটির মধ্যে অন্ধকার থাকে, আর আমাকে আগুন দিয়া বানাইছ, আগুনের মধ্যে আলো থাকে, অন্ধকারের চেয়ে আলো আলো, কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস শ্রেষ্ঠ। যে শ্রেষ্ঠ সে কেন যে শ্রেষ্ঠ নয় তাকে চিন্তা করো। এই যে এতগুলি যুক্তির বেড়াজাল সৃষ্টি করল, কোন কিছু জানার জন্য নয়, শুধু আল্লাহর হুকুমটা অমান্য করার, আল্লাহর হুকুমটা পাশ কাটাইয়া যাওয়ার একটা বেড়াজাল সৃষ্টি করা। এই দুই পক্ষের দুইটা প্রশ্নের মধ্যে আমাদের অনেক কিছু শিকার আছে। ফিরিস্তারা প্রশ্ন করেছিলেন জানতেন না জানার জন্য, এটা দোষের ব্যাপার নয়, এটা গুণের ব্যাপার। ইবলিস প্রশ্ন করেছিল জানত না জানার জন্য নয়, জেনে শুনেই প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করে আসল জিনিসটা পাশ কাটাইয়া যাওয়ার জন্য, আসল জিনিসটা এড়াইয়া যাওয়ার জন্য ইবলিস প্রশ্ন করেছিল। এই জন্য ইবলিসের একটা প্রশ্নের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে কিভাবে ধ্বংস করলেন, একটা প্রশ্নের কারণে। ইবলিস একাধারে 80,000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আল্লাহ তার 80,000 বছরের ইবাদত বন্দেগী ক্যান্সেল করে দিলেন। 80,000 বছর ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ ইবলিসকে সারা পৃথিবীর রাজত্ব দান করেছিল। প্রশ্নটা করার সাথে সাথে ইবলিসের কাছ থেকে আল্লাহ পৃথিবীর রাজত্ব ছিনাইয়া নিয়ে গেলেন। 80,000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করার কারণে ইবলিসকে আল্লাহ জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। প্রশ্নটা করার সাথে সাথে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে। চিন্তা করে দেখুন, একটা প্রশ্নের কারণে ইবলিসের কি কি গেল, 80 বছরের ইবাদত বন্দেগী গেল, সারা দুনিয়ার রাজত্ব গেল, জান্নাতে বসবাস করার সুযোগ গেল, একটা মাত্র প্রশ্নের গেল। ফিরিস্তারাও তো একটা প্রশ্নই করেছিলেন, তাদের কিছু গেল না কেন? ইবলিসও তো একটা মাত্রই প্রশ্ন করেছিল, তার এতগুলি গেল কেন? দুই প্রশ্নের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। ফিরিস্তাদের প্রশ্ন ছিল অজানাকে জানার জন্য, ইবলিসের প্রশ্ন ছিল সত্যকে এড়াইয়া যাওয়ার জন্য। প্রথম প্রকারের প্রশ্নটা সওয়াবের কাজ, গুণ, দ্বিতীয় প্রকারের প্রশ্নটা দোষ গুনার কারণে। আমাদের বর্তমান সমাজে অনেকে অনেক সময় আলেমদেরকেও প্রশ্ন করে, কেউ কেউ প্রশ্ন করে সত্য সত্যই অজানারা জানার জন্য, এটা অত্যন্ত গুণের কাজ, এটা খুব স্বাভাবিক কাজ। কিন্তু আজকাল এমন লোকেরও অভাব নাই যারা আলেমদেরকে প্রশ্ন করে আলেমের মুখটা বন্ধ করার জন্য। আপনারা এইসব কথা বলেন, আমার কথার জবাব দিতে পারেন না, আপনারা আমাকে কিছু বলার অধিকার নেই। এই মুখটা বন্ধ করার জন্য আলেমদের কথা যেন মানতে না হয়, পালন করতে না হয়, আলেমকে আলেমের মুখ বন্ধ করে দেওয়ার জন্য প্রশ্নের বেড়াজাল সৃষ্টি করার উদ্দেশ্যে প্রশ্ন করে। আমি আমার বাস্তব জীবনের ঘটনা বলি। বাংলাদেশে একদিন এক বন্ড পীরে আমারে জিজ্ঞাসা করে, কয় কোরআন শরীফের কোন সুরার মধ্যে মিন নাই আর কোন সুরার মধ্যে বা নাই। আমার প্রশ্ন করে কোরআন শরীফের কোন সুরাত মিন নাই আর কোন সুরাত বা নাই। কোন সুরার মধ্যে মিম নাই এটা জানলেও কোনো লাভ নাই, না জানলেও কোনো ক্ষতি নেই। কোন সুরার মধ্যে বা নাই এটা জানলেও কোনো লাভ নাই, না জানলেও কোনো ক্ষতি নাই, জানা না জানার মধ্যে কোনো লাভ ক্ষতি নেই, এমন একটা বিষয় আমার প্রশ্ন। আমি তার মক্ষতা বুঝতে পারছি, সে তো জানার জন্য প্রশ্ন করছে না, কারণ এটা জানি না কি লাভ, এটা জানার তো কোনো দরকার নাই, কাজে সে জানার জন্য প্রশ্ন করছে না, সে প্রশ্ন করছে আমার মুখটা যদি বন্ধ করতে পারে তাহলে বলবে যে আপনি আমাদেরকে নামাজ রোজার কথা বলবেন না, হালাল হারামের কথা বলবেন না, আমরা আপনার কাছে যা জানতে চাই তা আপনি বলতে পারেন না, কাজে আমরা যা জানতে চাই না তা আমাদেরকে আপনারা বলবেন। ওই কুমতলবে সে আমার প্রশ্ন করে। আমি তারে বললাম কোরআন শরীফের কোন সুরার মধ্যে বা নাই আর কোন সুরার মধ্যে মিম নাই এই প্রশ্নের জবাব দিতে পারলে কি হবে, কি উপকারটা হবে? বলে না, কোরআন জবাব দিতে পারলে আমি বুঝব যে আপনি কোরআন শরীফ জানেন। এখন আমি কোরআন শরীফ জানি কিনা এটার ইন্টারভিউ নিবে এই প্রশ্নের মধ্যে। আমি দেখলাম তার ইন্টারভিউ ফাঁস না করলে তাহলে কিছু বলা যাবে না। আমি বললাম দেখো সুরায় এখলাসের মধ্যে বা নাই আর সুরায় কাউসারের মধ্যে মিম নাই, আমার জবাব হইল কি না কয়েছি। আমি বললাম তখন তোমারে আমি একটা কথা জিজ্ঞাসা করি, কয় আপনাদের সাথে কি আমরা পারব, আমার সাথে পারতে না বেটা, বিশ্বাস করেছে আগে আমার ইন্টারভিউ নিয়ে নেবেন। আমি বললাম যে না, তোমার পারা না পারার ব্যাপার না, তোমার উপকারের জন্য একটা কথা কথাই বল। আমি বললাম কোন কোন কারণে উদু ভেঙে যায়, কোন কারণে উদু ভেঙে যায় পারে না, কোন কারণে উদু ভেঙে যায় পারে বলেন তো, কোন কারণে উদু ভেঙে যায় না জানে যদি তাহলে তার নমাজ হবে, তাহলে ওইটা জানা ফরজ না এটা জানা ফরজ, যেটা জানা ফরজ এটা জানে না এটা জিজ্ঞাসাও করে না, যেটা জানার কোনো দরকার নাই ওইটা জিজ্ঞাসা করে। প্রশ্ন কর যে কোন প্রকারের প্রশ্ন, ফিরিস্তাদের মতো না ইবলিসের মতো? বর্তমান সমাজে এরকম বহু মানুষ আছে যারা ফিরিস্তাদের মতো প্রশ্ন করে না, প্রশ্ন ইবলিসের মতো করে। আমাদের শুধু বোঝার দরকার ফিরিস্তাদের মতো প্রশ্ন কোনটা আর ইবলিসের মতো প্রশ্ন কোনটা। ফিরিস্তাদের মতো প্রশ্ন হইল আমি জানি না জানার জন্য প্রশ্ন করলাম, ফিরিস্তার মতো প্রশ্ন, আর ইবলিসের মতো প্রশ্ন হইল আমি মানার জন্য প্রশ্ন করি না, তোমার পেত ভালা নিয়ে লাগি প্রশ্ন করি। যে কিসের মতো প্রশ্ন? ইবলিসের মতো প্রশ্ন। ঘটনার এই অংশ থেকেও আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে আমরা যেন ইংলিশের মতো প্রশ্ন কেউ কোনোদিন না করি, কাউকে যদি কোনো প্রশ্ন করি তাহলে ফিরিস্তাদের মতো যেন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বললেন তোমরা জানো না জিনিসটা জানার জন্য আমার কাছে প্রশ্ন করেছ, এটা তো দোষের ব্যাপার না, এটা তো গুণ, এর দ্বারা তো তোমাদের কোনো গুণা হয়। তারপরও তোমরা আমার ঘরের তোয়াফ করেছ, এই তোয়াফকে আমার দরবারে মাফের জন্য উসিলা পেশ করেছ, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। কিন্তু তোমরা তো গুনাহ করো না, গুনার মজাও বোঝো না। আদম জাতিকে আমি গুনার মজা বোঝার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছি এবং পৃথিবীতে পাঠাবো তাদেরকে, গুনার পরিবেশ হবে পৃথিবী, দুনিয়াটাই হবে গুনার পরিবেশ, আর গুনার মজা বোঝার যোগ্যতা নিয়েই আদম জাতি যাবে পৃথিবীতে। তারা তো সেখানে গেলে যে কোন মুহূর্তে গুনার মজার লোভে, গুনার আনন্দ উপভোগ করার লোভে আমার আদম সন্তানেরা যে কোনো মুহূর্তে গুনায় লিপ্ত হয়ে যেতে পারে, তখন কোন গুণাগার আদম সন্তান যদি আমার কাছে মাফ পাইতে চায়, তাহলে তো সাতাশ মানের উপরে আসতেও পারবে না, আর বাইতুল মামুরের তওয়াফ করতে পারবে না, মাফের উসিলাও পেশ করতে পারবে। কাজেই তোমরা এক কাজ করো, তিরিশ তারা আমি আদমকে পৃথিবীতে পাঠাবার আগেই তোমরা পৃথিবীর জমিনে বাইতুল মামুর মসজিদের সুদা নিচে জমিনের যে অংশ আছে সেখানে একটা ঘর বানো, এই ঘরকে কিয়ামত পর্যন্ত কোন গুনাগার আদম সন্তান যদি যথারীতি তোয়াব জিয়ারত করে, সেই ঘরের তোয়াব জিয়ারতের উসিলায় আমি সেই আদম সন্তানের সারা জীবনে গুনাহত করেছি। আল্লাহর হুকুমে ফিরিস্তারা এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর বানাই, এই গড়ের বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, ইন্না আব্বালা বাইতিম বুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয়ই দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে গড় নির্মাণ করা হয়েছে সেটা হল পবিত্র খানায়ে কাবা নামের গড়, মক্কা শরীফে অবস্থিত গড়। এই গড়ের আগে দুনিয়ার জমিনে কোনো গড় বানানো হয়নি। এইটাও আপনাদের স্মরণ রাখার মতো একটা ব্যাপার যে আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন, পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল সেটা হল খানায়ে কাবা। ওই তখন আল্লাহ ফিরিস্তাদের দ্বারা এই ঘর নির্মাণ করেছিলেন, তখনও আদমকে সৃষ্টি করেছেন কিন্তু পৃথিবীতে তখনও পাঠান, বলে দিলেন যে কিয়ামত পর্যন্ত এই ঘরের তওয়াব জিয়ারত যারা ঠিক মতে করবে আমি আল্লাহ তাদের সারা জীবনের সমস্ত গুনাহ করব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সকল প্রকার গুনাহ ছেড়ে দিয়ে হজে যায়, আল্লাহর সাথে ওয়াদা করে যে আমি জীবনে যত গুনাহ করেছি আর জীবনে এই সমস্ত গুনাহ করব, আর বেহায়ামি ছেড়ে দিয়ে যদি মানুষ হজে যায়, আল্লাহ জীবনে যত বেহায়ামি করেছি আর জীবনে কোনদিন এই সমস্ত বেহায়ামি করে। আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান বেহায়ামি জিনিসটা বুঝেই না, আমার বিবিকে, আমার যুবতী বোনকে, আমার যুবতী মেয়েকে যদি ভিন্ন কোনো পুরুষ দেখার মতো সুযোগ পায় তাহলে আমার মতো বেহায়া জগতে আর কেউ হইতে পারে না। কেন, এই কেনটা বোঝার জন্য হাদিসের কাছে কথা পাবো। একটা লোক নতুন ভাবে মুসলমান হল, মুসলমান হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে আসলো, এসে বলল যে আমি জীবনে অনেক গুনাহ করছি, আমি বেদিন কাফের ছিলাম, সব গুনাহ তওবা করে ছেড়ে দিছি এবং কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আর অতীত জীবনের কোন গুণা ভবিষ্যৎ জীবনে আর কোনদিন করব না, তবে একটা গুণা আমি আগেও করতাম মুসলমান হওয়ার পরেও আমার করতে হবে। রাসূলের কাছে বলে লোকটা যে একটা গুণা আমি আগেও করতাম এখনো করতে হবে। রাসূল খুব ঠান্ডাভাবে জিজ্ঞাসা করলেন, কোন গুণাটা তুমি আগেও করছো এখনো করতে হবে? সে বলে জিনা করার, আগেও আমি জিনা করছি মুসলমান হয়েছি এখনো জিনা করতে হবে। এরপরও রাসূল খুব ঠান্ডাভাবেই তারে জিজ্ঞাসা করলেন যে তোমার যে জিনা এখনো করতে হবে, তুমি কার সাথে জিনা করবে, তোমার নিজের মা বোনের সাথে না অন্য লোকের মা বোনের সাথে? সে বলে না, আমার নিজের মা বোনের সাথে নয়, অন্য লোকের মা বোনের সাথে জিনা। রাসূল তারপরও খুব ঠান্ডাভাবেই তারে জিজ্ঞাসা করলেন, তুমি যে অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে, অন্য লোকেরও কি তোমার মা বোনের সাথে জিনা করতে দেবে? সে বলে যে না, এটা দেবো। রাসূল বলেন কেন? সে বলে আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে আমার মান ইজ্জতে আঘাত করে। তখন রাসূল তারে জিজ্ঞাসা করলেন, তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার মান ইজ্জতে আঘাত হয়, তাহলে তুমি তার মা বোনের সাথে জিনা করবে তার মান ইজ্জতে আঘাত হয় না? তখন লোকটা বলে, ঠিকই তো, আমি তো এত গভীরভাবে বিষয়টা এতদিন চিন্তা করছি না, আপনার কথায় বুঝলাম যে আমি যে আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেহেতু আমার মান ইজ্জতে আঘাত হয়, অন্য লোকের মা বোনের সাথে আমি দিনা করলে তারও তো মানে জিও থাকা থাকে, বুঝতে পারছি হুজুর কথা দিলাম দিনও আর কোনোদিন। এই লোকটা পরবর্তী জীবনে বলে যে কোন লোকের মা বোনের সাথে জিনা করলে যেমন তার মান ইজ্জতে আঘাত হয়, ঠিক তেমনি ভাবে কোন লোকের মা বোনকে বেফর্দা অবস্থায় দেখলেও তার মান ইজ্জতে আঘাত হয়। কাজী রসুল আমাকে যেদিনই কথা বলেছিলেন এরপর থেকে আমার জীবনে কোনোদিন কোন লোকের মা বোনের সাথে জিনা করব দূরের কথা, কোন লোকের মা বোনকে আমি বেফর্দা অবস্থায় চুপ উঠাইয়া দেখি দিই, কারণ জিনা করলে যেমন অপমান হয় বেফর্দা অবস্থায় দেখলেও অপমান। রাসূল বুঝাইলেন, সাহাবায়ে কেরাম বুঝলেন, কিন্তু আমরা বর্তমান সমাজের অনেক মুসলমান বুঝি না যে আমার বিবিরে অন্য লোকে বেফর্দা অবস্থায় দেখলে আমার মান ইজ্জতে আঘাত হইল কিভাবে, আমার যুবতী বোনকে আমার যুবতী মেয়েকে অন্য লোকে বেফর্দা অবস্থায় দেখলে আমার মান ইজ্জতে আঘাতটা হইল কোথায়, আঘাত কোথায় হইল টের হয় না, তারা টের হবেন কিভাবে, ওই লোকে বুঝছে টের আঘাত। এইটার নাম হল বেহায়া, যার বিবিরে অন্য লোকে বেপর্দা অবস্থায় দেখলে তার মান ইজ্জতে আঘাত হয় না সে বেহায়া, যার যুবতী মেয়েরে অন্য লোকে বেপর্দা অবস্থায় দেখলে তার মান ইজ্জতে আঘাত হয় না সে হইল বেহায়া, যার মা বোন রে ভিন্ন লোকে বেপর্দা অবস্থায় দেখলে তার প্রেস্টিজ নষ্ট হয় না সে বেহায়া। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন যে সমস্ত লোক হজে গেল সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিয়ে হজে গেল আর বেহায়ামি সারিয়া দিয়া হজে, আল্লাহ রসুল বলেন আল্লাহ এদেরকে হজের বিনিময়ে জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে এমনভাবে বেগুনা বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেন যেভাবে একটা সন্তান জন্মগ্রহণের সময় সম্পূর্ণ বেগুনা অবস্থায় জন্ম। ওই যে আল্লাহ ফেরেশতাদেরকে বলছিলেন একটা ঘর বানাইয়া দাও জমিনে, এই করে তো আব্দিয়ারত ঠিক মতে যে গুণাগার বন্দারা করবে আমি এদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেব। রাসুল বলেন কিভাবে আল্লাহ মাফ করে দেন, একটা সন্তান নতুন জন্মগ্রহণ করলে যেই রকমের বেগুনা অবস্থায় জন্মগ্রহণ করে সকল প্রকার গুণার অভ্যাস ছেড়ে দিয়ে আর বেহায়ামি ছেড়ে দিয়ে যে হাজিলুকে হজ করে ওই হাজিলুককেও আল্লাহ রসুল বলেন নূতন সন্তানের মতো বেগুনা বানাই বাড়িতে ফিরে আসে। পক্ষান্তরে অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন যে হাজি হজে গেল গুনার অভ্যাস থাকল না, যে হাজি হজে গেল বেহায়ামি সারল না, সে যতবারই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের অর্থ হইল হাজিরা দিলাম আল্লাহ তোমার দরবারে হাজিরা দিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ততবারই আল্লাহর পক্ষ থেকে তারে বলে দেওয়া হয় লা লাব্বাইকা লাকা ওয়ালা সাদাই, আল্লাহর দরবারে তোমার হাজিরা কবুল হইল না, তোমার হজের দ্বারা তোমার ভাগ্যের কোনো পরিবর্তন হইল না, যতবারই কয় লাব্বাইক ততবারই আল্লাহ বলেন লা লাব্বাইকা লাকা, সে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলেন লা লাব্বাইক আলাকা তোমার আজিরা কবুল হইল না, তোমার আজিরা কবুল হইল। এই কারণে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন হজ করলেই যে গুনাহ মাফ হইয়া যায় এই এই মর্মেও হাদিস আছে, হজ করলে যে কোন গুনাই মাফ হয় না এই মর্মেও হাদিস আছে। তাইলে তো পরিষ্কার হওয়া দরকার কোন হাজির হজের দ্বারা জীবনের গুনাহ মাফ হইয়া যায় আর কোন হাজির হজের দ্বারা গুনাহ মাফ হয় না, আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলে দিতেন দুইটা শর্তে যারা হজ করে এদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, একটা হলো সব গুনার অভ্যাস ছেড়ে দিয়ে হজে যাবে আর একটা হলো বেহায়ামি ছেড়ে দিয়ে হজে যাবে। যারা গুনার অভ্যাস সারে না হজে যায়, যারা বেহায়ামি সারে না হজে যায়, এদের হজে শুধু টাকা খরচ হয়, এদের হজে শুধু পরিশ্রম হয় কষ্ট হয়, কিন্তু হজের দ্বারা না কোনো গুণামা হয় না কোনো এদের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন। এই কারণে আমরা যারা হজে যাব আরো যদি ইচ্ছা থাকে হজে যাওয়া চরিতবৎসরী হোক ভবিষ্যতেই হোক বা নিজের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে হজে পাঠাবার যদি কোনো ইচ্ছা থাকে, এলে এমন ভাবে হজে যাওয়া দরকার, এমন ভাবে হজে পাঠানো দরকার, যেভাবে হজে গেলে হজে পাঠাইলে যে হজের দ্বারা জীবনের কোনো মাপ। আমি এক সময় হজে যাওয়ার আগে আমার একজন উস্তাদকে বলেছিলাম, হুজুর আমি হজে যেতে চাই, আমাকে একটু নসিহত করেন। তিনি বললেন, তোমাকে নসিহত অবশ্যই আমার করা দরকার, একটা মাত্র নসিহত তোমাকে, হজের অনুষ্ঠান পালন হয় মক্কা শরীফে গিয়া, আর হজ শুরু হয় বাড়ির থেকে রোয়ানা হওয়ার সময়। তুমি বাড়ির থেকে রোয়ানা হইবার সময় যদি হজ শুরু করতে না পারো, মক্কা গিয়া তোমার হজ হবে। আমি বললাম, বাড়ির থেকে রোয়ানা হইবার সময় হজ কিভাবে শুরু করব? তিনি বললেন, রোয়ানা হইবার সময় যদি সকল পাওনাদারের পাওনা পরিযুক্ত রাখো, যারা অন্যায় ভাবে কষ্ট দিছ তার কাছে মাফ, তার কাছ থেকে মাফ লও, যত রকমের গুনার অভ্যাস আছে সবগুলি গুণা আর জীবনে কোনদিন করবে না বলে আল্লাহর সাথে ওয়াদা করিয়া, এরপরে যদি তুমি বাড়ির থেকে বের হও, তোমার হজ এখান থেকেই শুরু হয়ে যাবে। আর পাওনাদারের পাওনা পরিশোধ করছো না, অন্যায়ভাবে দাঁড়ালে কষ্ট দিছ, তাদের কাছ থেকে মাফ নিছ না, যে সমস্ত গুনার অভ্যাস ছিল সেই সমস্ত গুনার অভ্যাস থাকতো না, তোমার বাড়ির থেকে রোয়ানা হইবার সময় হজ হবে দূরের কথা, তোমার মক্কা গিয়াও হজ হবে না, মক্কা থেকে বিরে আসলেও তোমার হজ হবে না। তারা কি বিষয়টা বুঝতে পারতেছেন? তাহলে আমরা কি সবাই কি হজের মূল জিনিসটা পালন করি, না হজের অনুষ্ঠানটাই শুধু ভাবুন, অনুষ্ঠানটা করবো, এই অনুষ্ঠান দেখি হবে। আপনারাও তো আজকে এখানে একটা অনুষ্ঠানে বসে কোরআনের তফসির বোঝার জন্য, যদি বোঝানো হয় না, যদি বুঝেন না, অনুষ্ঠান তো অনুষ্ঠানই থাকবে, কিন্তু এই অনুষ্ঠান এটা সফল হবে না, এটা ব্যর্থ অনুষ্ঠান। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল বলেছেন, একদল হাজি লোকের হজ সার্থক আর একদল হাজি লোকের হজ ব্যর্থ, ব্যর্থ হজ, ব্যর্থ হজ কাদের? যারা মক্কা গিয়াও মানে মানে দেশে আসার পরে, ফিরে আসার পরে আরো যত গুণা আগে করতো সেই গুণাগুলি আরো করার ইচ্ছা আছে, অতীত জীবনের অভ্যস্ত গুণা ভবিষ্যতে করার ইচ্ছা যার অন্তরে থাকে, হজে যাওয়ার পরেও তাদের হজের অনুষ্ঠান হয়, মূল হজ তাদের দ্বারা হয় না, এই হজের দ্বারা কোনো গুণা মাফ হয় না, শুধু লাখ লাখ টাকা খরচ করে আসে, অনেক পরিশ্রম করে আসে, অনেক সময় নষ্ট করে আসে তারা, তাদের এই হজের কোনো ফলাফল না। আল্লাহ ফাকরাবুল আলামিন ফিরিস্তাদের হুকুম দিয়া দুনিয়ার জমিনের সর্বপ্রথম ঘর নির্মাণ করাইলেন, শুধু গুনাগার মানুষের সারা জীবনের সমস্ত গুণা মাফ করেন এই উসিলা হিসাবে। এই উসিলার শর্তগুলি আমাদের জানা থাকা দরকার, মনে রাখা দরকার। আমার হজ আমার জীবনের সমস্ত গুণা মাফ হওয়ার দুইটা শর্ত আছে, একটা শর্ত হইল সব রকমের গুনার অভ্যাস ছেড়ে দিয়ে আমার হজে যেতে হবে, আর একটা শর্ত হইল বেহায়ামি ছেড়ে দিয়ে আমার হজে যেতে হবে। এদিক দিয়ে আল্লাহ ফিরিস্তা ফাটাইয়া ফিরিস্তাদের দ্বারা কাবা ঘর নির্মাণ করাইলেন, ওই দিক দিয়া যখন ইবলিসের সেজদা করল না আদমকে, ফিরিস্তারা সেজদা করলেন, ফিরিস্তাদেরকে আল্লাহ আদেশ করলেন যে তোমরা যেহেতু বুঝতে পারবে যে তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতাই রাখো, গুনার মজাই বুঝো না, কাজে গুণা এই গুণা না করিয়া সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারো না, আদম জাতিকে আমি গুনার মজা বোঝার যোগ্যতা দিয়ে সৃষ্টি করতেছি, এই আদম জাতির কোন সন্তান যদি গুণা ছেড়ে দিতে পারে, বলেন ফিরিস্তাদের গুণা না করার মতো আদমের গুণা না করাটা অনেক কঠিন। আপনারা কি বুঝলেন? ফিরিস্তাদের গুণা না করাটা কোনো কঠিন ব্যাপার না, কোনো ব্যাপারই নয়, কিন্তু আদম জাতি আদম সন্তানের গুণা না করাটা অত্যন্ত কঠিন ব্যাপার, বিষয়টা আমি আপনাদের বুঝাইবে দেব একটা উদাহরণ দিয়ে, আসলে আশা করি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। পাঁচ বৎসরের একটা শিশু ছেলে বিশ বৎসরের একটা যুবতী নারীকে একা একা ঘরের ভিতরে সুযোগ মতে পাইয়াও যদি ওই মেয়েটার সাথে অপকর্ম না করে, গুনার কাজ না করে, আপনাদের বিবেককে জিজ্ঞাসা করে বলুন এই ছেলেটাকে কত পুরস্কার দেওয়া যায়? এই ঘরের ভিতরে যুবতী নারীটা ছাড়া আর কেউ ছিল না, এই ঘরের ভিতরে শুধু এই পাঁচ বৎসরের ছেলেটা ছিল আর বিশ বৎসরের মেয়েটা ছিল, আর কেউ ছিল না। ছেলেটা এই মেয়েটার সাথে কোনো অপকর্মের কোনো চেষ্টাই করল না, কত দেওয়া যায় পুরস্কার? কেন এমন গুণাটাই সে করছে না যেই গুণার মজাটাও বুঝে না। ফিরিস্তারা এরকম, ফিরিস্তার সারা জীবনে এইরকম, কোনো গুণা করে না, কোনো গুণার মজাও বুঝে না। এই পাঁচ বছরের ছেলেটা যেমন জিনার মজা বুঝে না, সে জিনার সুযোগ পাইয়াও জিনা না করলে কোনো পুরস্কার দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ফিরিস্তারা জীবনভর বেগুণা থাকলেও কোন পুরস্কারের যোগ্য হতে পারে। পক্ষান্তরে ২৫ বছরের যুবক ছেলে ২০ বছরের যুবতী মেয়েকে সুযোগ মতো পাওয়ার পরেও যদি জিনা না করে, এবার বলুন তো তারে পুরস্কার দেওয়া যায় কিনা? এখন দেওয়া যায় কেন? এমন গুণাটাই সে করলো না যে গুণা করলে কি আনন্দ হইত তার বুঝাবে কেন? তাহলে গুণার মজা, গুণার আনন্দ বুঝার পরে এই গুণার থেকে বিরত থাকা এত কঠিন যে ফিরিস্তাদের সারা জীবন বর গুণার থেকে বিরত থাকাও এত কঠিন নয়। কাজেই ফিরিস্তারা যখন এই কথাটা বুঝতে পারলো যে আমাদের পক্ষে গুণার থেকে বিরত থাকা কোনো ব্যাপারই নয়, একমাত্র আদম সন্তানদের গুণার থেকে বিরত থাকা খুব কঠিন ব্যাপার, এত কঠিন পরীক্ষায় যে আদম সন্তান পাশ করতে পারে অবশ্যই তারা আমরা ফিরিস্তার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আশা করি আজকে বুঝতে পারলেন যে আদম সন্তান ফিরিস্তার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী কখন হয়, কেন হয়? যখন গুণা ছাড়তে পারে তখন হয়। কেন? কারণ গুণা ছাড়াটা তার জন্য অত্যন্ত কঠিন ব্যাপার, ফিরিস্তাদের জন্য গুণা না করা কোনো ব্যাপার না। বিষয়টা যখন ফিরিস্তারা বুঝতে পারলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে আদেশ করলেন, তোমরা আদমকে সেজদা দিয়ে সম্মান করো, বুঝতে পারছো তোমাদের সে আদম শ্রেষ্ঠ, সম্মান করো। সাথে ইবলিসকে হুকুম করলেন, সমস্ত ফিরিস্তারা আল্লাহর আদেশ পালন করলেন, ইবলিস লঙ্ঘন করলো। লঙ্ঘন করার পরে কি হইল? আগে বলা হয়ে গেছে আল্লাহ তার ৮০ বছরের ইবাদত জিন্দেগি ক্যান্সেল করলেন, সারা দুনিয়ার রাজত্ব বাতিল করলেন, বেহেস্তে বসবাস করার অধিকার খর্ব করিয়া বেহেস্তিকা তার বিতাড়িত করে দিলেন, বাইরের বহিষ্কার করে দিলেন। ফিরিস্তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করলো, আদম হোসেনকে সেজদা দিয়ে সম্মান করল। এরপর ফিরিস্তাদেরকে পাঠাইলেন দুনিয়াতে কাবাগর নির্মাণ করার জন্য, আদমকে পাঠাইলেন ফিরিস্তারা পাঠাইলেন দুনিয়াতে কি করত? কাবাগর বানাইত। আর আদম আদমের সঙ্গে পাঠাইলেন জান্নাত। এখানে লক্ষ্য করার ব্যাপার হইল ফিরিস্তাদেরকে আল্লাহ আগেই বলেছিলেন আদম বানাইয়া আমি দুনিয়াতে পাঠাইব, দেখা যায় আদম বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন ফিরিস্তারে আদমের হজের জন্য গর্বনাও, আর আদমরে পাঠাই দিলেন জান্নাত। দুনিয়াতে পাঠাইবেন বললেন বানাইবার আগেই, বানাইবার পরে দুনিয়াতে না পাঠাইয়া আগে জান্নাতে পাঠাইলেন। এটা একটা বোঝার মতো ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও জানতেন যে একদল মানুষ আখিরি জমানায় এদের সংখ্যা হয়তো বেশি হতে পারে, কিন্তু একদল মানুষ আসবে দুনিয়াতে যারা মুমিন মুসলমানেরা যে জান্নাতে বিশ্বাসী, জাহান্নামে বিশ্বাসী, তুলসিদাতে বিশ্বাসী, হাসর নশেদে বিশ্বাসী, কিয়ামতে বিশ্বাসী, এদেরকে ওরা বলবে তোমরা অন্ধবিশ্বাসী, জান্নাত আসলে কোনদিন দেখো নাই, আছে কেমনে বিশ্বাস করলা তোমরা, এটা একটা অন্ধবিশ্বাস। জাহান্নাম আছে কি না আছে দেখো নাই কোনদিন, অন্ধবিশ্বাস করলা কেন? পরকাল আছে কি না আছে কোনদিন দেখো নাই, তোমরা যারা জান্নাত বিশ্বাস করো তোমরা এটা অন্ধবিশ্বাস, যারা জাহান্নাম বিশ্বাস করো তোমাদের বিশ্বাসটা অন্ধবিশ্বাস, তোমরা যারা পরকাল বিশ্বাস করো তোমাদের বিশ্বাসটা অন্ধবিশ্বাস, এমন কথা একদল লোক মুমিন মুসলমানকে বলবে, এই কথা আল্লাহ তখনও জানতেন কিনা? কাজেই কোন মুমিনকে কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক যেন অন্ধবিশ্বাসী বলতে না পারে, এই পথটা চিরতরে বন্ধ করে দিয়ে আল্লাহ আদমকে জান্নাতে পাঠাই। দেখে যাও জান্নাতের বাড়িঘরগুলি দেখে যাও, আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে পাঠাইলেন, জান্নাতে আদম বসবাস করতে লাগলেন। একদিন জান্নাতে এক তফসিরের বিবরণ মতে আদম ঘুমাইতেছিল, আদমের ঘুমন্ত অবস্থায় আদমের বাম পাশের সর্বকনিষ্ঠ পাজরের হাড় দিয়া আল্লাহ আদমের সঙ্গী বিবি হাওয়াকে পাঠাইল। যেমন ভাবে হাসপাতালে রোগীকে অচেতন কিনা ডাক্তারে অপারেশন করে টের হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের মেঝে ঘুমন্ত অবস্থায় আদমের বাম পাশের পাজরের হাড় দিয়া বিবি হাওয়াকে বানাইয়া সাজাইয়া গুজাইয়া বসাইয়া রাখলেন। ঘুম ভাঙ্গার পরে জীবনের প্রথমবারের মতো আদম যখন নিজের বিবি হাওয়াকে পাশে বসা পাইলেন, শুইতে চাইলেন, আল্লাহ আল্লাহ বললেন আদমকে, আদম তোমার বিবি বানাইয়া দিছি হাওয়াকে, শুইতে পারবে না যতক্ষণ পর্যন্ত মোহর আদায় করবে না। তোমার বিবির মোহর আদায় করো, তারপরে শোও। কি মোহর আদায় করবেন? আল্লাহ নিজেই বলে দিলেন, তোমার আওলাদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়ে পাঠাইব, তার নামে তিনবার দুরূদ শরীফ পড়িয়া তোমার বিবির মোহর আদায় করছে। জান্নাতে আদম আলাইহিস সালাম আদমকে হাওয়াকে শুইবার আগেই আমাদের নবীর নামে তিনবার দুরূদ শরীফ পড়িয়া বিবি হওয়ার মোহর আদায় করবে। এটা কিন্তু জান্নাতের ঘটনা। এইভাবে দুনিয়াতে যারার বিবির আর মোহর পাওয়া না বাকি রয়েছে, তিনবার দুরূদ শরীফ পড়ে দিলে হবে না। বলেন নবীর নামে দুরূদ শরীফ পড়লে নিজের বিবি মোহর আদায় হয়, দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে। এই বিধান দুনিয়াতে চালু করলে হবে না। আমাদের বর্তমান সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা বিয়ার সময় কাবিনে লাখ লাখ কোটি কোটি টাকা লেখায়, পরিশোধ করার ইচ্ছায় লেখাই না, লেখাইবার সময় ওই এটা পরিশোধ করতে হবে এই মনোভাব নিয়ে লেখায়। এক বিয়ার অনুষ্ঠানে আমি দেখলাম কত লক্ষ টাকা যেন লেখাইছিল যে এতগুলি টাকা পরিশোধ করার সম্বলই তার নেই। আমি তারে জিজ্ঞাসা করলাম, তুমি কি এই মোহরগুলি পরিশোধ করতে পারবে? বললে এগুলি তো পরিশোধ করতে হয়, মুখ পরিশোধ করতে হয় না, লেখাইলা কেন? ফর ফ্যাশন অনলি, ফর ফ্যাশন, ফ্যাশন অনলি, এটা একটা ফ্যাশন শুধু আর কি চলছে। এইরকম মনোভাব যাদের আছে, যাদের বিবির মোহর মোহর পাওনা বাকি আছে, তারা দুইটা কথা স্মরণ রাখুন। একটা কথা আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ আলিমনা মা ফরাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম, তোমাদের বিবিদের মোহর আদায় করা আমি তোমাদের উপর ফরজ করে দিলাম। বিবির মোহর আদায় করা ফরজ। আর রাসূল হাদিস শরীফে বলেন, যে ব্যক্তি এমন একটা মোহর ধার্য করিয়া বিয়া করল যা আদায় করার ইচ্ছাই নাই, এই ব্যক্তি যতদিন তার বিবির সাথে মিলামিশা করবে ততটা জিনার গুণা তার মানা হয়ে না। কোরআনের আয়াতটাও মনে রাখা দরকার, রাসূলের হাদিসটাও মনে রাখা দরকার। আয়াতে বলেন বিবির মোহর আদায় করা ফরজ, হাদিসে রাসূল বলেন যে বিবির মোহর আদায় করার ইচ্ছা নাই সে যতবার মিলামিশা করবে বিবির সাথে ততটা জিনার গুণা তার আমল্লা লেখাও। এর ফলে মুসলমানে যে মোহর আদায় করবে না সেই মোহর কাবিনে লিখে ফ্যাশন করাই কেন? আবার নারীদের অধিকার আদায়ের আন্দোলনে তো সারা দুনিয়া গরম, না কি বলেন আপনারা? কিসের মুসলমানের দেশ আর কিসের অমুসলমানের দেশ? শুধু নারীর অধিকার আদায়ের আন্দোলনে সারা দুনিয়া গরম, এটা কোন বিরাম নাই, অবিরাম গতিতে চলছে নারীর অধিকার আদায়ের আন্দোলন। যে বউয়ের মোহর আদায় করছে, হেওয়ারা শত লাগবে না আছে নারীর অধিকার আদায় করে, বাট পাড়ার কারে কর তোর তোর বউর অধিকার আদায় করে গেল। এই জন্য বলছিলাম যে দুনিয়াতে নবীর নামে দুরূদ শরীফ পড়লে বিবির মোহর আদায় হবে না, বিয়ার সময় যা ধার্য করা হয়েছে তা পরিশোধ করতে হবে। কথা বুঝে থাকতে বলুন তো, বিবির মোহর আদায় করা নকল না কর, আদায়ের ইচ্ছা না থাকলে মিলামিশার সব হয় না, দিনার গুণা হয়, দিনার গুণা হয়, এটা স্মরণ রাখা দরকার, সমস্ত মুসলমানদের স্মরণ রাখা দরকার। মোহর আদায় করার পরে আদম আলাইহিস সালাম জান্নাতে বিবি হওয়ার মোহর আদায় করার পরে আল্লাহ আদম হাওয়া দুজনকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। ও আদম হাওয়া, তোমরা দুজন জান্নাতের যেখানে সেখানে বসবাস করো, জান্নাতের সর্বাঞ্চল, জান্নাতের সমস্ত এলাকা তোমাদের জন্য ওপেন করে দেব, জান্নাতের ভিতরে তোমাদের কোনো নিষিদ্ধ এলাকা নাই, আর এই জান্নাতের ভিতরে সব রকমের ফলমূল খাও, শুধুমাত্র একটা গাছের ফল খেতে আল্লাহ নিজে। এই ঘটনা তো আমি আশা করি আজকে আপনারা নতুন শুনছেন না, কম বেশি জীবনে কোনো না কোনো সময় শুনছেন যে আদম হাওয়াকে আল্লাহ জান্নাতে দিয়ে সবখানে বসবাস করার এবং সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিয়েছিলেন। দুনিয়াতে পাঠাইবেন বলে সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে বলেছিলেন বানাইবার আগেই যে আমি আদম বানাইয়া দুনিয়াতে পাঠাইব, ফাঁকি দিয়া জান্নাতে দিয়া, এই সমস্ত ব্যাপার সেবার কি সমস্ত ব্যাপার সেবারের কারণ হইল কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক যদি কোন মুমিন মুসলমানকে বলে যে তোমরা যে জান্নাতে বিশ্বাসী এটা তো অন্ধবিশ্বাস, এই কথাটা বলার জন্য সুযোগ না পায়, কারণ আমরা যারা জান্নাতে বিশ্বাসী আমরা অন্ধবিশ্বাসী নই, আমাদের বড় বাবা নয় শুধু সমস্ত নাস্তিকদের বাপের বাপ আদম, তার চোখের দেখা জান্নাতে বিশ্বাসী। দেখেন তো আল্লাহ আদমরে দুনিয়াতে ভাটানির আগে জান্নাতে দিয়ে আমাদের ভবিষ্যতের জন্য কোন সুযোগ সুবিধা করলেন কিনা, বিষয়টা বুঝতে পারলেন কিনা, দেখেন দুনিয়াতে ভাটানির আগে আদমকে কিছুদিনের জন্য জান্নাতে পাঠাইয়া আল্লাহ আমাদের ভবিষ্যতের জন্য কিছু সুযোগ সুবিধা করলেন কিনা, কি সুযোগ সুবিধা, কি আমার পর্যন্ত আর কোন নাস্তিক যদি কোন মুমিন দেখে যে তোমরা যারা জান্নাত বিশ্বাস করো অন্ধবিশ্বাস, মুখ বরাবর বলে দিবে অন্ধবিশ্বাস নয় চোখের দেখা জান্নাতে বিশ্বাস, কি বলেন অন্ধবিশ্বাস না চাক্ষুষ দেখা জান্নাতে বিশ্বাস, আমার দেখা না বড় বাপের দেখা, বলেন তোর সন্তানের দেখা ভালো হয় না বাপের দেখা ভালো, আল্লাহ বাপরে যে দেখেছেন সন্তানকে দেখেছেন, বাপ ও আবার মানুষের বিভিন্ন রকমের, এক রকমের বাপ রেখ হয় বংশগত বাবা, আরেক রকমের বাপ রেখ হয় রোহানীয় বাবা, যে বাবার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয় তারে বংশগত বাবা, আর যে বাপের পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয় তারে কয় রোহানি বাবা, আধ্যাত্মিক পিতা, সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুণাত থেকে পবিত্র, সুতরাং নবীর সংস্পর্শে যারা যায়, নবীর কথা যারা শুনে, নবীর কথা মতো যারা জীবনযাপন করে, এদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হইয়া যায়। কার পবিত্র আত্মার ভরসে কার আত্মা পবিত্র হইল, নবীর পবিত্র আত্মার ভরসে উম্মতের আত্মা পবিত্র হইল। এই জন্য তফসিরের কিতাবে লেখা আছে সমস্ত নবীগণ যার যার উম্মতের রোহানি বাবা, সমস্ত নবীগণ যার যার উম্মতের রোহানি বাবা, সমস্ত রুহানি বাবাদের বড় বাবা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কথাটা বোঝার চেষ্টা করুন কিভাবে আল্লাহ পবিত্র কোরআনে রেখাইতে বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আমি দুনিয়াতে পাঠাইবার সময় একটা ওয়াদা নিয়ে পাঠাইছি, কি ওয়াদা, দুনিয়াতে গিয়া যদি তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাও তাহলে তার উপর ঈমান আনবে এবং তার দাওয়াতের কাজে সহযোগিতা করবে, ওয়াদা করে দাও। আল্লাহ বলেছেন লাতুমিনুন্নাবিহি ওয়ালা তানসুরুন্নাহু, হে আদম দুনিয়াতে যাও গিয়া যদি মুহাম্মদুর রাসূলকে পাও তার উপর ঈমান আনবে, ওয়াদা করে দাও। নূহ আলাইহিস সালামের কাছ থেকে সেই ওয়াদা নিয়ে বাড়াইছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সেই ওয়াদা নিয়ে বাড়াইছেন, মূসা আলাইহিস সালামের কাছ থেকে সেই ওয়াদা নিয়ে বাড়াইছেন, ঈসা আলাইহিস সালামের কাছ থেকে একই ওয়াদা নিয়ে বাড়াইছেন, সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে ওয়াদা নিয়ে বাড়াইছেন, দুনিয়াতে এসে যদি তারা মুহাম্মদুর রাসূলকে পান তাহলে মুহাম্মদুর রাসূলের উপর ঈমান আনবেন, এই ওয়াদা কইরা সমস্ত নবী দুনিয়াতে আসে। কিন্তু আপনাদের জানা মতো কোন নবী কি দুনিয়াতে এসে মুহাম্মদ রাসূলকে পেয়েছিলেন? পাইবেন না, কথাটা আল্লাহ জানতেন না, জানতেন আল্লাহ তো জানেনই, পাইবেন না, তাহলে যদি ফাও ইমানান বা ইমানানার ওয়াদা ফিরে যাও, এই ওয়াদার সার্থকতা কি? কেউ যদি বলে আমি মরণের পরে যদি তোমার বাড়িতে আসতে পারি তাহলে আমার বাড়িটা তোমারে দিয়ে দেবে, আমার মরণের ফলে যদি তোমার বাড়িতে আসতে পারি, যদি কোন মানে হয় নাকি? এটা তো হবে না জানা কথা, এটা যদি যদি পারি কি, তারা যে দুনিয়াতে আসার পরে আমাদের নবীকে পাইবেন না এটা জানা কথা, এটা যদি ভাও কথার মানে কি হয়? প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম দেখেন পাইবেন না যে আল্লাহ জেনে শুনে এই ওয়াদা এই জন্য নিছেন, এই ওয়াদার মাধ্যমে আল্লাহ সমস্ত নবীগণকেও আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন এবং আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানাইয়া দিয়েছেন, ওইটা হইল ওয়াদা নেওয়ার আসল উদ্দেশ্য, পাইবেন না তো আল্লাহ জানতে দিন। যেহেতু এই পদ্ধতিতে আল্লাহ সমস্ত নবী রসুলগণকে আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন আর আমাদের নবীকে সমস্ত নবীগণের জন্য নবী বানাইয়া দিয়েছেন, সুতরাং সমস্ত নবীগণও আমাদের নবীর রুহানি সন্তান আর আমাদের নবী সমস্ত নবীগণেরও রুহানি বাবা, বংশগত বাবাদের মধ্যে বড় বাবা হলেন আদম, রুহানি বাবাদের মধ্যে সবচেয়ে বড় রুহানি বাবা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সারা দুনিয়ার সমস্ত মানুষের বড় বাবা দুইজন, একজন বংশগত বড় বাবা, ইনি হলেন আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন রুহানি বড় বাবা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন দেখুন, বংশগত বড় বাবাকে দুনিয়াতে পাঠাইবার আগেই জান্নাত দেখাইয়া জান্নাতে বসবাস করাইয়া তারপরে পাঠাইছেন, আর রুহানি বাবাদের মধ্যে বড় বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার আগেই দাওয়াত কইরা নিয়া জান্নাত দেখাইয়া দিয়া পাঠাইছেন। বংশগত বড় বাবারে দুনিয়াতে পাঠাইবার আগেই জান্নাত দেখাই দিয়েছেন, আর রুহানি বড় বাবারে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার আগে ইনভাইট করিয়া নিয়ে গেছেন স্পেশাল ভাবে মিয়া জান্নাত দেখাই দিয়েছেন। এবার বলেন আপনারা যারা জান্নাতে বিশ্বাসী অন্ধবিশ্বাসী, ইনার দুই বড় বাবার চোখের দেখা জান্নাতে, দেখেন আল্লাহ কোন কাজ কোন হেকমতে করেন, কোন কাজ কোন কৌশলে করেন। আদম বানাইলেন দুনিয়াতে ফাটাইবেন কিয়া, কিন্তু ফাটাইবার আগে জান্নাতে দিয়া দেখাই দিলেন কেন, কি আমার পর্যন্ত কোন নাস্তিক যেন আমার কোন মুমিন বান্দাকে অন্ধবিশ্বাসী বলতে না পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার আগেই স্পেশাল ভাবে ইনভাইট করে নিয়ে গেলেন মেরাজের রাতে, জান্নাত দেখাইয়া দিলেন, জাহান্নাম দেখাইয়া দিলেন, আল্লাহ নিজে পর্যন্ত ওনাকে দেখা দিলেন। এগুলি করলেন কেন, যারা আল্লাহ বিশ্বাস করে এদেরকে যেন কোনো নাস্তিকেরা অন্ধবিশ্বাসী বলতে না পারে, যারা পরকাল বিশ্বাস করে তাদেরকে যেন কোনো নাস্তিকেরা অন্ধবিশ্বাসী বলতে না পারে, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে এদেরকে যেন কোনো নাস্তিকেরা কোনোদিন অন্ধবিশ্বাসী বলতে না পারে, এই ব্যবস্থা আল্লাহ চিরকালের জন্য করেছে। বুঝে থাকলে এবার বলুন, আদমকে বানাইছিলেন কোথায় পাঠাইবেন কিয়া, পাঠাইবার আগে জান্নাতে দিলেন, এই এতে কোন আল্লাহর কোন হেকমত আছে কি নাই? অবশ্যই আল্লাহর হেকমত আছে, যা যে আমার তোমার সন্তানদেরকে একদম নাস্তিকেরা বলবে তোমরা অন্ধবিশ্বাসী, এই কথা বলার পর বন্ধ করে দিল। আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম হাওয়া, তোমরা দুইজন জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বসবাস করো, আর সব রকমের ফলমূল খাও, একটা গাছের ফল দেখাইয়া বললেন এই গাছের ফল খাইবা, দূরের কথা এর দ্বারে কাজ করবে। ইবলিস যে সেজদা করছিল না, যে কারণে ইবলিসের কতটা জিনিস গেল দেখি মনে আছে কিনা, কতটা জিনিস গেল, তিনটা জিনিস গেল ইবলিসের, তিনটা জিনিস গেল, একটা 80,000 বছরের এবাদত বন্দেগী গেল, সারা দুনিয়ার রাজত্ব গেল, আর জান্নাতে বসবাস করার অধিকার গেল। ওইখান থেকে ইবলিস আদমের দুশ্মন, আদমরা সম্মান না করার কারণে ইবলিসের এত কিছু গেল, এখান থেকে ইবলিস আদম জাতির দুশ্মন। দুশ্মনটাও কিভাবে হইল, আল্লাহ যখন বললেন উখরুজ ফা ইন্নাকা রাজিম, এ ইবলিস তুই জান্নাত থেকে বাইরে হইয়া যা, তুই বিতাড়িত, তখন ইবলিসে কইল আল্লাহ বিতাড়িত করে দিলে তো আর কোনোদিন আইসা তোমার কাছে কিছু পাবো না, কাজে বিতাড়িত করার মুহূর্তে আমাকে কয়েকটা জিনিস ভিক্ষা দিয়া দাও, কি ভিক্ষা চাস, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, যতদিন পর্যন্ত আদম সন্তান দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও। আল্লাহ বলেন ইন্নাকা ফালা ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে কিয়ামত পর্যন্ত তোর হায়াত লম্বা করে দিলাম, কিয়ামতের আগে তোর মরণ হইত, এখন কয়ে আরেকটা জিনিস দিয়া দাও। বলে কি, বলে প্রত্যেকটা আদম সন্তানের মনের মধ্যে গুনার মজাটা বুঝাইয়া দেওয়ার যোগ্যতা দাও, প্রত্যেকটা আদম সন্তানের মনের মধ্যে গুনার মজা বুঝাইয়া দেওয়ার যোগ্যতা ইবলিসকে আল্লাহ দিয়া দেবে। দুইটা জিনিস, দুইটা ফেসিলিটি আল্লাহর কাছ থেকে ইবলিসের চাইয়া পাইল, একটা হলো কিয়ামত পর্যন্ত লম্বা হায়াত, আর একটা হলো আদম সন্তানের মনের মধ্যে গুনার মজা বুঝাইয়া দেওয়ার যোগ্যতা পাইয়া এইবার ইবলিস আল্লাহরে চ্যালেঞ্জ দিল, ও আল্লাহ যে আদমরে সম্মান না করার কারণে তুমি আমাকে ধ্বংস করেছ, এই আদমের একটা সন্তান দেওয়া আমি ছাড়ব না গুনার কুমন্ত্রণা দিয়া, গুনার কুমন্ত্রণা দিয়া গুনা করাইতে করাইতে করাইতে করাইতে এদেরকে জাহান্নামে আমার সাথী বানাইয়া নিয়ে যায়, এই চ্যালেঞ্জটা করলো ইবলিস আল্লাহকে। আল্লাহ ইবলিসের চ্যালেঞ্জের জবাবে বললেন, ইবলিস তুই আমার কোন আদম সন্তানদের সারা জীবন ভর হাজার হাজার লাখ লাখ গুণা করাইয়া জাহান্নামের শাস্তির যোগ্য বানানির পরেও যদি কোনো আদম সন্তান আমার কোন নবীর নসিহত শুনি, কোন আলেমগণের ওয়াজ নসিহত শুনিয়া জাহান্নামকে যদি ভয় পাইয়া যায় আর তওবা করে যদি গুনাহ ছেড়ে দেয় আর জীবনে কোনদিন গুনাহ করবে না, এই মর্মে যদি আমি আল্লাহর সাথে ওয়াদা করে ফেলে তাহলে তুই সারা জীবন যত গুনাহ করাইছিলি আমি সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইবলিসের চ্যালেঞ্জের জবাব হইছে কিতাব না হইছে? ইবলিসে বলছিল গুনাহ করাইয়া আদম সন্তানদেরকে আমার সাথী বানাইয়া নিয়ে জাহান্নামে যাও। আল্লাহ বলেন তুই সারা জীবন গুনাহ করা নির্ভর, যদি কোন আদম সন্তান জাহান্নাম ভয় পায় আর গুনাহ তওবা করে ছেড়ে দেয় আর আমি আল্লাহর সাথে ওয়াদায় আবদ্ধ হয় আর কোনদিন গুনাহ করবে না, তুই সারা জীবনে যত গুনাহ করেছিলি একদিনের তওবায় আমি সব মাফ করে দেব। তবে যে সমস্ত আদম সন্তানেরা তোর কথায় গুনাহ করবে, নবী আর না আইবে নবীর কথায় গুনাহ ছাড়বে না। কিছু মানুষের মনে আছে ইবলিসের কথায় গুনাহ করে কিন্তু আলেমের কথায় গুনাহ ছাড়ে না, নবীর কথায় গুনাহ ছাড়ে না। তারারে আর তরারে একসাথেই আমি জাহান্নামের আগুন দিয়ে যাবে। শয়তানদের তো আল্লাহ যে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন, যারা ইবলিসের কুমন্ত্রণায় গুনাহ করে কিন্তু আলেমদের কথায় গুনাহ ছাড়ে না, আল্লাহ বলেন এদেরকেও আমি একই জাহান্নামে আগুন দিয়ে যাবে। দুই দল যখন একসাথে জাহান্নামে যাবে, ইবলিসের দল আর গুনাহগার আদম সন্তানের দল, ইবলিস জাহান্নামে গিয়ে একটা উঁচা জায়গায় দাঁড়ায় দাঁড়াইয়া বলবে ও আমার জাহান্নামী গুনাহগার ভাইয়ারা একটা জরুরি খবর আছে তাড়াতাড়ি আস। সব জাহান্নামীরা মনে করবে যে মনে হয় তার কুমন্ত্রণা যেহেতু সারা জীবন গুনাহ করছি সে মনে হয় এখন এই গুনাহগুলি মাফ করা নেই কোনো ব্যবস্থা করছে। খুব আগ্রহের সাথে এই গুনাহগারের আইসে আপনার হাতটা সামনে বলে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ উল্লেখ করছেন ইবলিস তখন এই সমস্ত জাহান্নামী গুনাহগারদের সামনে দাঁড়িয়ে একটা লেকচার দিবে। লেকচারে বলবে হে গুনাহগারেরা শোন, দুনিয়াতে নবীরা ছিল আমার বড় দুশ্মন, ওলিরা ছিল আমার দুশ্মন, আলেমগণ ছিল আমার দুশ্মন, নেককার বন্দারা ছিল আমার দুশ্মন, একমাত্র তোমরা ছিল দুনিয়াতে আমার বন্ধু। তোমরা ছাড়া দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। তোমরা যেমনভাবে দুনিয়াতে আমার বন্ধু হইয়া আমার সাথী হইয়া জীবন কাটাইত, এই জাহান্নামেও তোমরা আমার বন্ধু হিসেবে চিরকাল আমার সঙ্গী হইয়া এখানে থাকবে। বক্তৃতার শেষের অংশটা কেমন মজা লাগল। দুনিয়াতে যেমন তোমরা ছাড়া আমার কোনো বন্ধু আছিল না, আমার কোনো সাথী আছিল না, আজকে জাহান্নামেও তোমরা ছাড়া নবী এখানে আমার সাথী হবে না, কোনো ওলি আল্লাহর আমার জাহান্নামের সাথী হবে না, কোন ইমানদার নেককার বান্দা জাহান্নামে আমার সাথী হবে না, একমাত্র তোমরাই দুনিয়াতেও ছিলা আমার সাথী, এই জাহান্নামেও তোমরা চিরকাল থাকবে আমার সাথে। ওই একদল আদম সন্তানের কথা আল্লাহ আগেই পেয়ে দিচ্ছেন যে এরারে আর তরারে একসাথে জাহান্নামের আগুন দিয়ে যাবে। এরা কারা? যারা ইবলিসের কুমন্ত্রণায় গুনাহ করে কিন্তু নবী আর নাইবে নবীর আর ওয়াজ নসিহতের দ্বারা গুনাহ ছাড়তে তাদের ইচ্ছা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একায়াতে বলেন ওয়ামান আহাতত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। গুনাহে গুনাহে রেশম আছে। আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন, একটা সাদা কাপড়ের মধ্যে যদি সামান্য একটু দাগ পড়ে, দাগটা সামান্যই দেখে আর বাকি সবটা কাপড় সাদাই থাকে, এরপরে যদি আরেকটা দাগ পড়ে, আগের দাগও পরিষ্কার করছে তারপরে আরেকটা দাগ পড়ে, এটাও পরিষ্কার করছে না এরপরে আরেকটা দাগ পড়ে, দাগ যতটাই লাগে পরিষ্কার করে না একটাও, কিন্তু নতুন নতুন দাগ খালি লাগায়। এইভাবে যদি একটা সাদা কাপড়ের মধ্যে মাসের পর মাস বৎসরের পর বৎসর খালি দাগ লাগাইতে থাকে, বলেন আপনারা কত বৎসর পরে কাপড়টা সাদা থাকবে? কয়েক বৎসর পরে কাপড়টা সাদা থাকবে আরো না সম্পূর্ণ সাদা কাপড় কালো হয়ে যাবে? ঠিক তেমনি ভাবে গুনাগারের কেটাগরি আছে, কেউ আছে শয়তানের দুকায় ফিরা গুনা করে আল্লাহর জাহান্নামের শাস্তি দড়াইয়া তওবা করিয়া গুনাহ ছেড়ে দেয়, আগের দাগ পরিষ্কার, আগের দাগ পরিষ্কার। আবার শয়তানের দুকায় ফিরা গুনা করে আবার জাহান্নাম দড়াইয়া তওবা করিয়া গুনাহ ছেড়ে দেয়, আবার পরিষ্কার। আবার গুনা করে আবার দড়াইয়া তওবা করিয়া ছেড়ে দেয়, আবার ওয়াদা করে আর গুনা করতাম না, আবার পরিষ্কার। এদের ইমানের সাদা পর্দার মধ্যে গুনার দাগ লাগে কিন্তু তওবার দ্বারা দাগগুলি পরিষ্কার হয়ে যায়। আর কেউ আছে গুনা করে কিন্তু তওবা করে না, গুনা করে কিন্তু তওবা করে না, এরা দাগ যে লাগে আর ছাড়ে না। এদের ব্যাপারে আল্লাহ বলেন ওমান আহাতত বিহি খাতিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যাদের ইমানের সাদা পর্দা গুনার দাগে ভরতে ভরতে সম্পূর্ণটা কালো হইয়া যায় আর সাদা বলতে কিচ্ছু থাকে না, এরা চিরকালের জন্য ইবলিসের সাথে হবে জাহান্নাম। এরা কারা? এরা হইল গুনাহ করতে করতে করতে করতে প্রথম প্রথম গুনাহ করে, গুনারে গুনাহ মনে করে, অপরাধ মনে করে, আর মনে মনে ইচ্ছা থাকে ভবিষ্যতে তবে করে ছেড়ে দেবে। কিন্তু গুনাহ যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন গুনাহ ছাড়া তার জন্য খুব কঠিন হয়ে যায়। তখন যদি তারা নসিহত করা হয় তখন সে এক পর্যায়ে গিয়া এই গুনাহ যে একটা অপরাধ অস্বীকার করে বসে। যেমন ধরুন প্রথম প্রথম যে নামাজ করছে না, এমনি যে রেনি যে অপরাধী মনে করছে যে আমি নামাজ করি না, আল্লাহর হুকুমে নামাজ পড়ল আমি করি না, আমি আল্লাহর দরবারে অপরাধী, তার দাগ লাগছে ইমানের সাদা পর্দা, কিন্তু ইমান রয়েছে, ইমান ধ্বংস হয়েছে না। যতদিন পর্যন্ত নামাজ পড়বে না কিন্তু নামাজ না পড়ার কারণে আল্লাহর কাছে নিজেকে অপরাধী মনে করবে, ততদিন পর্যন্ত নামাজ না পড়ার গুনাহ ঠিক আছে কিন্তু তার ইমান ধ্বংস হয়েছে না, ইমান বাকি রয়েছে, ইমান পরিষ্কার হইয়াই বাকি রয়েছে, দাগ লাগিয়া বাকি রয়েছে, দাগ লাগা ইমান। নামাজ ছাড়া ইমান মুমিনের ইমান হইল দাগ লাগা ইমান, পরিষ্কার ইমান না। এই কারণে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ আদামাদ-দ্বীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামাজ হইল ইমানের গড়ের খুঁটি পালা, যে ব্যক্তি নামাজ কায়েম করলো তার ইমানের গড়ের পালা মজবুত করলো, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে তার ইমানের গড়ের পালা ধ্বংস করে দিল। এইভাবে নামাজ না পড়তে না পড়তে এক সময় এমন আসে বলে নামাজ না পড়লে কি হইল, যতদিন পর্যন্ত ভাবছিল যে নামাজ না পড়লে আল্লাহর কাছে অপরাধ হইল, ততদিন পর্যন্ত তার ইমান দুর্বল ছিল, তার ইমান দাগি ছিল, কিন্তু ইমান লেশমাত্র হইল বাকি ছিল। যেদিন প্রশ্ন করে বসে নামাজ না পড়লে কি হইল, এদিন তার ইমানের লেশমাত্র আর বাকি রইল না, তার গুনায় তার ইমান ধ্বংস করে দিল। বুঝে দেখেন গুনায় কিভাবে ইমানকে ধ্বংস করে। আরেকটা উদাহরণ দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন সুদের কারবার হারো, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। জীবন ভর সুদের কারবার করতে করতে করতে করতে করতে করতে প্রথম প্রথম ভাবছে যে আল্লাহ হারাম বলছেন আমি করতেছি, আমি আল্লাহর দরবারে অপরাধী। এই মনোভাব যতদিন থাকবে ততদিন ইমানও কিছু না কিছু থাকবে। যেদিন গিয়া প্রশ্ন করে বলবে বর্তমান যুগে সুদের কারবার ছাড়া জীবন চালানি সম্ভব না, আল্লাহ একটা অসম্ভব আইন কোরআনে দেওয়া আছে। যারা বলে বর্তমান জমানায় সুদের কারবার ছাড়া জীবন চালানি সম্ভব না, এরা কি বুঝাইতে চায়, যে একটা অসম্ভব অসম্ভব কাজের হুকুম আল্লাহ আল্লাহরে দিয়া আছে, আল্লাহ তো বুঝ আমার থেকে কম। কিতাব কি বুঝাইতেছ, আল্লাহ বললে আছে সুদের কারবার হারাম, তুমি ওরা সুদ ছেড়ে দেখো লজ্জিত না, আল্লাহ বুঝা দিছে আইনি জানা না বুঝা দিছে, তুমি বেশি বুঝদার না আল্লাহ বেশি বুঝদার। যারা বলে বর্তমান যুগে সুদের কারবার ছাড়া জীবন চালানি সম্ভব না, এরা এই কথাটাই বুঝাইতে চায় যে এই ব্যাপারটা আমি যতখান বুঝি আল্লাহ অতখান বুঝে না। যেদিন প্রশ্ন করে বলবে যে না সুদ কেন হারাম হবে, এদিন থেকে তার ইমানের লেশমাত্র আর বাকি না। এইভাবে যাদের গুনায় যাদের ইমান ধ্বংস হয়ে যাবে না, এরাই জাহান্নামে ইবলিসের সাথী হবে চিরকালের জন্য। কথা পরিষ্কার হয়েছে কিনা দেখেন, ইবলিসের সাথী হবে জাহান্নামে চিরকালের জন্য সব গুনাগার, না যাদের গুনায় তাদের ইমান ধ্বংস হয়ে যাওয়া হয়েছে, যাদের গুনা তাদের ইমানের ইমানকে ধ্বংস হয়ে যাওয়া হয়েছে তাদের, তারা জাহান নামে ইবলিসের সাথী হবে চিরকালের জন্য। এই ইবলিস তিনটা জিনিস গেল তার আল্লাহর হুকুম না পালন না করার কারণে, 80 বছরের এবাদত বন্দেগী গেল, সারা দুনিয়ার রাজত্ব গেল, জান্নাতে বসবাস করার অধিকার গেল। এখান থেকে ইবলিস আদমের দুশ্মন হওয়ার কথা কিনা, আদমরে সম্মান না করার কারণে তার 80 বছরের বন্দেগী গেল, আদমরে সম্মান না করার কারণে তার সারা দুনিয়ার রাজত্ব গেল, আদমরে সম্মান না করার কারণে তার জান্নাতে বসবাস করার অধিকার গেল, এখান থেকে ইবলিস আদমের দুশ্মন হবে। আল্লাহরে জানাই দিল যে আমি আদমের হিসাব ছাড়তাম না, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে যাবে সবগুলি আদম সন্তানের মনের মধ্যে আমি কুমন্ত্রণা দিয়া জাহান্নামে আমার সাথী বানানোর চেষ্টা চালাইয়া দিই। দুশ্মনী চরিতার্থ করার সর্বপ্রথম ব্যবস্থা নিল জান্নাতের ভিতরে, আল্লাহ তো জান্নাতে ইবাদিরা দিলেন আর আদমরে দিলেন জান্নাতে বসবাস করতে, এখন ইবলিস হইল জান্নাতের বাইরে আর আদম হইল জান্নাতের ভিতরে। তার তো জান্নাতের ভিতরে প্রবেশ করার সুযোগ নাই, জান্নাতের দরজার বাইরে দাঁড়াইয়া আদম হাওয়া দুজনে রাখে। একে কয় মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নি লাকুমা লামিনান নাসিহিন। ও আদম হাওয়া, আমি তোমরা একটা নসিহত করার জন্য এসেছি, একটা ওয়াজ করার জন্য। কে ওয়াজ করতো? কারে? ইবলিসে ওয়াজ করতো আদম আল্লাহর নবীরে, ইবলিসে ওয়াজ করতো গেছে আল্লাহর নবীরে। কেমন বুঝেন? ওই সময় থেকে আল্লাহ ঘটনাটা এইভাবে সাজাই আনছেন কেন? দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। সহি মুসলিম শরীফ নামে একটা হাদিসের কিতাব আছে, আপনারা জানা থাকার কথা। এর ভূমিকার মধ্যে একটা কথা উল্লেখ আছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানদুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইসলাম ধর্মের বিদ্যাটাও ইসলাম ধর্মের একটা অংশ, ইসলামী শিক্ষাটাও ইসলাম ধর্মের একটা অংশ। কাজেই তোমরা কারো কাছে ইসলামী শিক্ষা গ্রহণ করতে গেলে, তোমরা ইসলাম ধর্মই গ্রহণ করতে গেছো, কাজে কার কাছে ইসলাম গ্রহণ করতে গেছো আগে তারে চিন্তা নিও। অর্থাৎ ধর্মের কথা, দিনের কথা, ওয়াদের কথা, নসিহতের কথা কার কাছে তোমরা শুনতে গেছো, কার কাছে তোমরা শিখতে গেছো, কার কাছে তোমরা জানতে গেছো আগে তারে চিনে নিও। আমাদের বর্তমান সমাজে কিছু লোকের একটা প্রতিবন্ধিতি আছে, যে হইল কি কইল দেখো, কে কইল দেখার দরকার নেই। এদের দুনিয়ার ব্যাপারে খাটে, আখেরাতের ধর্মের ব্যাপারে খাটে না। দুনিয়ার উন্নতির ব্যাপারে কে কি পরিমাণ উন্নতির ব্যবস্থা করলো দেখো, কে ব্যবস্থা করলো এটা দেখার দরকার নাই। কোনো বেদিন কাফিরেও যদি এমন যন্ত্র আবিষ্কার করে যে যন্ত্রের দ্বারা দুনিয়াতে উপকার হয়, ওই যন্ত্র মুমিন মুসলমান ব্যবহার করতে পারে। কি কে বানাইল যন্ত্র দেখার দরকার নাই, কি বানাইল এটা দেখ হয়েছিলেন বলেন, ধর্মের ব্যাপারে না দুনিয়ার ব্যাপারে? হ্যাঁ, এটা দুনিয়ার ব্যাপারে, কিন্তু ধর্মের ব্যাপারে কি দিল তোমারে, কি কইল এটা দেখবার আগে কে কইল তারে দেখো। যে কইল সে যদি সৎ হয় তাহলে বালকতার ফলাফল তুমি ভালো পাবে, আর যে কইল সে যদি অসৎ হয় সে বালকতা কইলেও ফলাফল ভালো হবে না। বলেন ধর্মের কথা শুনব, কি কইল দেখব না কে কইল আগে দেখব? হ্যাঁ, কে কইল সে যদি সৎ হয় তাহলে তার ধর্মের কথার ফলাফল আমার ভালো হবে, আর যে ধর্মের কথা শুনাইতে আসলো সে যদি অসৎ হয় তাহলে তার ভালো কথা শুনলে আমার ফলাফল খারাপ হবে। এই কথাটা বর্তমান সমাজে অনেক মুসলমান ভুলে গেছে। বর্তমান সমাজের মুসলমান এমন লোকের কাছে নসিহত শুনতে যায়, ধর্মের কথা শুনতে যায়, ইসলামের কথা শুনতে যায়, যে লোক নিজেই কুরআন হাদিস জানে না, নিজেই কুরআন হাদিস লেখাপড়া করছে না, এমন কি কুরআনের সহিহ তিলাওয়াত জানে না, তার কাছে যায় ইসলামের সবকিছু শিক্ষা লাগবে। অথচ সহিহ মুসলিম শরীফের ভূমিকায় পরিষ্কার ভাবে উল্লেখ আছে, ইসলামী শিক্ষা এটা ইসলামের একটা অংশ, কার কাছে ইসলামের অংশ তুমি গ্রহণ করতে গেছো আগে তারে জেনে নাও, তার মধ্যে ইসলাম আছে কিনা। যার মধ্যে ইসলাম নাই সে যতই ইসলাম ইসলাম বলুক, তার কথার মধ্যে তোমার জন্য কোনো ইসলাম নাই। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশ তৈরি করলেন। বসবাস করেন জান্নাতে আদম হাওয়া, আদমের জন্য নবী, আর ইবলিস হইল আল্লাহ বিতাড়িত শয়তান, হয়ে গেছে আদম রেওয়াজ করত। কে কারে ওয়াজ করতো গেল? শয়তানে গেছে নবী রেওয়াজ করতো, ইন্নি লাকুমা লামিনান নাসিহিন। ও আদম হাওয়া, তোমরা দুজন একটা ওয়াজ করতাম হয়েছে। সরল মানে আদম হাওয়া কইলেন, ওয়াজ তো বলা জিনিস, ওয়াজ করলে অসুবিধা কি? কে দেখাটা ওয়াজ করলো, কি দেখার কি দরকার? ঠিক আছে ওয়াজ করতে আইসো, ওয়াজ করো। কই ওয়াজ একটা কত হই? বলে কি ওয়াজ? কয় মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। এই আয়াতের একটা ব্যাখ্যা হইল, ইবলিসে কয় আল্লাহ তোমাদেরকে কথা বলছিলেন একটা ঠিকই, কিন্তু তোমরা বুঝতে ভুল করছো। আল্লাহ তোমাদেরকে একটা সঠিক কথাই বলছিলেন, কিন্তু তোমরা বুঝতে ভুল করছো। কি কথা? আল্লাহ একটা গাছ দেখা যাচ্ছিলেন, এই গাছের ফল খাইও না, তোমরা বুঝে নিছ এই জাতের কোনো গাছের ফল খাইও না, বুঝতে ভুল করছো। আল্লাহ যে গাছ দেখা যাচ্ছেন এই গাছের ফল খাইও না, এই জাতের আরেকটা গাছের ফল খাও এবং চিরস্থায়ী জান্নাতি হইয়া যাও। আল্লাহর কথাও ঠিক থাকবে, তোমাদেরও আর কোনোদিন জান্নাতের বাইরে যেতে হবে। আদম হাওয়া মনে করলেন বড় মূল্যবান ওয়াজ করছে, আল্লাহর কথাও ঠিক রইল, আর আমরাও জান্নাতি হইয়া চিরকাল থাকলাম। বলেন এইভাবে বুঝাইলে এটা কি খারাপ মনে করার কথা না, আল্লাহর কথা লঙ্ঘন হওয়ার কথা না? বিষয়টা বুঝতে পারেন না আপনারা, আমি আবার বলি শুনেন। ইবলিস আদম হাওয়ারে কয় আল্লাহ একটা গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাইও না, তোমরা বুঝে নিছ ই জাতের কোন গাছের ফল খাইও না, বুঝতে মন করছো? যে গাছ দেখাইয়া আল্লাহ বলছেন এই গাছের ফল খাইও না, এটা ঠিকই আছে এই গাছের ফল খাইও না, এই জাতের অন্য গাছের ফল খাও, খাইলে তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হইয়া যাইবা। আদম হাওয়া মানে বলেন ঠিকই তো, আমরা তো বুঝতে ভুলই করছি, আল্লাহ তো সবগুলি গাছ দেখাইয়া করছে না, আল্লাহ তো একটা গাছ দেখাইয়া করছে, কাজে এই জাতের অন্য গাছের ফল যে আমরা খাই না, আমরা তো বুঝতে ভুলই করছি, আল্লাহর কথাও ঠিকঠাক হোক, এই গাছের ফল খাইতাম না, এই জাতের আর একটা গাছের ফল খাই, খাওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা ঠিকই বুঝছিলা, ইবলিস তোমরা রে ভুল বুঝাইল। কখনো চিনি দুষ্ট লেখের ওয়াজন আর ফলাফল, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। ওয়াজ কার মুখে শুনব? মুসলিম শরীফের হাদিসের কথা ইয়াদ করি, ওয়াজ যিনি করতে আসবেন তিনি আমাকে যেই পথে দাওয়াত দিবেন নিজে সেই পথে আসেন কিনা আগে দেখতে হবে। যিনি আমাকে দাওয়াত দিতে আসেন তিনি যদি যে পথে আমারে দাওয়াত দিতে আসেন সেই পথে তিনি নিজে যদি না থাকেন, তাহলে আমাকে দাওয়াত দেওয়ার এত খরচ কেন? তার নিশ্চয়ই মতলব অন্য কিছু আছে। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন কার ওয়াজে মানুষের হেদায়েত হবে আর কার ওয়াজে হেদায়েত হবে না, এর একটা স্কেল আছে, মাপকাঠি আছে, দুইটা গুণ যার মধ্যে আছে তার ওয়াজে মানুষের হেদায়েত হবে, দুই গুণ যার মধ্যে নাই তার ওয়াজে মানুষের হেদায়েত হবে না। দুই গুণের প্রথম গুণ যে পথে অন্য মানুষকে দাওয়াত দিবে এর আগে সেই পথে সে নিজে চলবে। আমি যদি নিজে নামাজ করি না আপনাদেরকে নামাজের ওয়াজ করি, এই ওয়াজের দ্বারা আপনাদের হেদায়েত হবে না। আমি যদি নিজে সুদের কারবারে জড়িত থাকি আপনাদেরকে সুদ ছাড়ার জন্য বলি, আমার ওয়াজের দ্বারা আপনারা সুদমুক্ত হতে পারবেন না। আমার বিবি বাচ্চারে যদি ফর্দা না করি, আপনাদেরকে যদি ফর্দার ওয়াজ করি, আমার ওয়াজের দ্বারা আপনাদের হেদায়েত হবে না। বলুন ওয়াজ করনেওয়ালার ওয়াজের দ্বারা হেদায়েত হইবার জন্য কোন শর্ত সরাইত আছে? এক নম্বর শর্ত, যে দাওয়াত অন্যরে দিবে এই দাওয়াত আগে নিজে কবুল করবে। দুই নম্বর শর্ত আল্লাহ বলেন মাল্লা ইয়াসআলুকুম আজরান, ওয়াজের বিনিময়ে চুক্তি করবে না। আমাদের বাংলাদেশে আছে এরকম, তোমাদের ওয়াজ মাহফিলে যাব, এক ঘন্টা ব্যায়ন করব, ২০,০০০ টাকা দিতে হবে। এইরকম চুক্তি যারা করে তারা মানুষকে জাহান্নাম থেকে বাসানির দরদ মাখা অন্তরে ওয়াজ করে না, এরা শুধু দুনিয়ার স্বার্থটা হাসিল করার মুভে ওয়াজ করে, এদের ওয়াজে ও মানুষের হেদায়েত হবে না। পরিষ্কার আল্লাহ বলেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাহুম ওয়াহুম মুহতাদুন, যারা আল্লাহর দিনের পথে দাওয়াত দেন তাদের মধ্যে দুইটা গুণ আছে কিনা দেখো, যাদের মধ্যে দুই গুণ আছে তাদের দাওয়াত কবুল করো। এক গুণ, যে পথে তোমাকে ডাকবেন সেই পথে নিজে চলবেন। দ্বিতীয় গুণ, তোমার জাহান্নাম থেকে বাসানির মতো দরদ মাখা অন্তর নিয়ে তোমাকে ওয়াজ করবেন, তোমার কাছ থেকে চুক্তি কইরা চুক্তির টাকা উদ্ধার করার মতলবে তিনি ওয়াজ করবেন। এই দুই গুণ যাদের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের ওয়াজ গ্রহণ করো, তাদের দাওয়াত কবুল করো, হেদায়েত প্রাপ্ত হবে। বলেন তো ইংলিশে যে ওয়াজ করতে গেল তার মধ্যে কটা গুণ আছে? একটাও না। কিন্তু আদম হাওয়া সরল মানে বিশ্বাস করে, কেন? মিশা কসম খাইছে আল্লাহ, তখন কেউ কসম মিশা কসম খাওয়া দূরের কথা, কেউ মিথ্যা কথা বলবে এমন কল্পনাও আদম হাওয়ার ছিল না। তাই ইবলিসের দুকায় বেরিয়া আদম হাওয়া নিষিদ্ধ গাছের ফল খাইলেন, আল্লাহ যে গাছ দেখাইয়া গেছিলেন ওইটার না, এই জাতীয় আরেকটার, কি বুঝলেন? এই জাতীয় আরেকটার। আল্লাহ বললেন তোমরা আমার কথা যে মর্মে বুঝছিলা তোমরা ঠিক বুঝছিলা, ইবলিস তোমরা যে ভুল বুঝাইল, কাজে ইবলিসের দুকায় হইরা যেহেতু নিষিদ্ধ গাছের ফল খাইছ, এখন আর জান্নাতে থাকা হবে না, তোমরা জান্নাতে খাবে। এখানে একটা জরুরি কথা আমাদের বোঝার ব্যাপার আছে, না আমাদের আজানের সময় কতক্ষণ আছে? এখন যারা উজু নাই উজু করলে বলে, বাকি অসমাপ্ত কথা ইনশাল্লাহ নামাজের পরে হবে। এখন যাদের উজু নাই উজু করলে, আর যাদের উজু আছে নামাজের খাতার মধ্যে বসে থাকতে পারা হবে। নামাজের আগে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার বিবি হাওয়া সহ বেশ কিছুদিন জান্নাতে থাকতে দিলেন। শেষ পর্যন্ত যখন তারা ইবলিসের দুকায় পইরা আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইলেন, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বাইর করিয়া দুনিয়াতে বাড়াইল। এই ঘটনাটা সম্পর্কে কিছু জটিল ব্যাপার স্যাপার আছে যা আমাদের পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। সেটা হল আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদম আলাইহিসসালামের জন্য গুনাহ ছিল কিনা, বিশুদ্ধ মত হইল, সহি মত হইল, নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা আদম আলাইহিসসালামের জন্য গুনাহ ছিল না। কারণ কোন নবী জীবনে কোনদিন গুনাহ করেন না, নবীগণ আজীবন নিষ্পাপ। কেউ যদি কোন নবী কোনদিন গুনাহ করেছেন বলে মনে করে তাহলে এটা হইল নবীর প্রতি তার কুধারণা। সমস্ত মুসলমানদের উচিত নবীদের সম্পর্কে সুধারণা রাখা। কিন্তু বিভিন্ন নবীর জীবনে এমন কিছু ঘটনা পাওয়া যায় যে ঘটনার দ্বারা ধারণা সৃষ্টি হয় যে এটা গুনাহ হইল না কিভাবে। আদম আলাইহিসসালামের এই ঘটনাটাও এরকম, এখানে এসে একটা ধারণার সৃষ্টি হয় যে এটা হয়তো আদম আলাইহিসসালামের জন্য গুনাহ ছিল, কিন্তু আসলে গুনাহ ছিল না। আমরা যারা বিশ্বাস করি গুনাহ ছিল না, আমাদের বিশেষভাবে বোঝা দরকার কেন গুনাহ ছিল। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম হইতো গুনাহ। আল্লাহ আদেশ করছেন নামাজ পড়ার জন্য, নামাজ না পড়লেই তো গুনাহ হয়। আল্লাহ আদেশ করছেন রোজা রাখার জন্য, রোজা না রাখলেই তো গুনাহ হয়। আল্লাহ সুদ খাইতে ঘুষ খাইতে নিষেধ করছেন, সুদ ঘুষ খাইলেই তো আল্লাহর নিষেধ লঙ্ঘন হয়, এই জন্য তো গুনাহ হয়। তাহলে আল্লাহ আদমকে নিষিদ্ধ গাছের ফল, একটা গাছের ফল খাইতে নিষেধ করলেন, যেহেতু আল্লাহর নিষেধ পালন হইল না, লঙ্ঘন হইল, তাহলে গুনাহ হইল না কেন? এর একটা কারণ হল মানুষের কোনো কাজের সাথে সওয়াব গুনার সম্পর্ক হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে কোন কাজের সাথে সওয়াবেরও সম্পর্ক নাই, গুনার সম্পর্ক নাই। জান্নাতে থাকা অবস্থায় মানুষের যা যত কাজ করে এর দ্বারা কোনো সওয়াব নাই, গুনাহ নাই। সওয়াব গুনার সম্পর্ক হয় মানুষের কোন কাজের সাথে, সওয়াব গুনার সম্পর্ক হয় দুনিয়ার জীবনে। আদম যেহেতু নিষিদ্ধ গাছের ফল দুনিয়ার জীবনে খাইছেন না, জান্নাতি জীবনে খাইছেন, এদের সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। দুই নম্বর, দুনিয়ার জীবনেও কেউ যদি কোনো আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করে ভুলবশত, জেনে শুনে নয়, এলে দুনিয়াতেও আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়। যেমন রমজান মাসের দিনের বেলায় রোজাদারকে খানাপিনা করতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু কোন রোজাদার যদি নিজের রোজার কথা ভুলে খানাপিনা করে ফেলে, বলুন রোজার কথা জেনে শুনে খানাপিনা করলো না রোজার কথা ভুলে, গুনাহ হবে? হবে না। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কেও আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। ইবলিসের দুকায় ফিরে আদম এই নিষিদ্ধ তার মর্মটা তিনি ভুলে গেলেন। কাজেই এই সমস্ত বিশুদ্ধ ব্যাখ্যার আলোকে পরিষ্কার হইয়া যায় আদম আলাইহিসসালামের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা গুনাহ ছিল। কিন্তু জান্নাত থেকে বাহির হইয়া আসার কারণ হল, তাই আল্লাহ আদম হাওয়া দুইজনকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে জান্নাত থেকে বাহির করে দিলেন। বাহির করে দেওয়ার সময় আপনারা লক্ষ্য করে দেখুন, কিছুদিন জান্নাতে থাকার পরে ওইখান থেকে বাহির হইয়া আসার আদেশটা আদমের জন্য আনন্দের হবে না দুঃখের হবে? দুঃখের। এই দুঃখটা যেন আদমের দুঃখ মনে না হয়, এই জন্য মহা কৌশলী আল্লাহ এমন একটা কৌশল অবলম্বন করছেন দুঃখটা যেন আদমের দুঃখই মনে না। বিষয়টা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই আপনাদের। একজন ভিখারি যদি আপনার কাছে পাঁচটা টাকা ভিক্ষা চায়, তখন আপনার কাছে একটা টাকাও নাই, এমত অবস্থায় ভিখারিকে কি বলবেন? মাফ করো। কিন্তু মাফ করো শব্দটা ভিখারির কাছে মজার না, আনন্দের না। ভিখারিরে কেউ যখন কয় মাফ করো, তখন এটা তার মনে বড় আঘাত লাগে। মাফ করো কথাটায় তার মনে বড় দুঃখ লাগে। কিন্তু আপনি যদি মাফ করো বলার সাথে সাথে বলেন যে ভাই এখন আমারে মাফ করো, এখন আমার কাছে টাকা একটাও নাই, আগামীকাল আসলে আমি তোমাকে ৫০০ টাকা দেব। ৫০০ টাকা দিতে পারলেন না মাফ করো বলার কারণে, যে দুঃখ লাগছিল মনে, ৫০০ টাকা দেব বললে সেই দুঃখ মনে থাকবে না, ৫০০ টাকা পাওয়ার আনন্দে মন ভরে যাবে। আল্লাহ এইরকম একটা কৌশল অবলম্বন করছে। আল্লাহ বলছেন আদম হাওয়া তোমরা দুইজন জান্নাত থেকে কিছুদিনের জন্য বের হয়ে যাও, দুঃখজনক চিরকালের জন্য তোমাদের জান্নাতে আসার ব্যবস্থা নিব, রইল নি আর দুঃখ। জান্নাত থেকে বের হবে কতদিনের জন্য? কিছুদিনের জন্য। আর জান্নাতে ফিরে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করবেন কতদিনের জন্য? চিরকালের জন্য। তোমরা চিরকালের জন্য জান্নাতে আসার ব্যবস্থা আমি করব, এখন কিছুদিনের জন্য জান্নাত থেকে বের হবে। কিছুদিনের জন্য জান্নাত থেকে বের হওয়ার আদেশের কষ্টটা আর কষ্টই রইল না, চিরদিনের জন্য আল্লাহ জান্নাতে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন সমস্ত আদম সন্তানের জন্য। সেই সুসংবাদের দ্বারা এই কষ্টটার কষ্টই রইল আনন্দে পরিণত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই দিনের ওয়াদা, আদম হাওয়া এবং আদম হাওয়ার সমস্ত সন্তানেরা কিভাবে চিরকালের জন্য জান্নাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা আল্লাহ করবেন বলে যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাটা আল্লাহ দুইভাবে পুরা করেছেন। একটা হল লক্ষাধিক নবী রাসুল পাঠাইয়া দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ আল্লাহ দেখাইয়া দিয়েছেন, আরেকটা হল শতাধিক আসমানি কিতাব নাযিল করিয়া আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেছে। আমার কথা বুঝে থাকতে বলুন, আল্লাহর সেদিনের ওয়াদাটা আল্লাহ কতভাবে পুরা করেছে? দুইভাবে, একটা নবী রসুল পাঠানির মাধ্যমে আর একটা আসমানি কিতাব নাযিলের মাধ্যমে। সমস্ত নবী রসুল দুনিয়ার মানুষকে কিভাবে চিরকালের জন্য জান্নাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থা বলে দিছেন। সমস্ত আসমানি কিতাবেও আল্লাহ কিভাবে দুনিয়ার মানুষ চিরকালের জন্য জান্নাতে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা বলে দিচ্ছে। এই ব্যবস্থার সার মর্ম হইল আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ মুমিনের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। এই জানমাল আল্লাহর কাছে বিক্রি করে এর বিনিময়ে জান্নাত কিনাটা, এটাই হইল দুনিয়ার মানুষ চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার ব্যবস্থা। মুমিন হবে জান্নাতের খরিদ্দার, আল্লাহ নিজে জান্নাতের বিক্রেতা। আয়াতের ব্যাখ্যায় তফসিরের কিতাবে লেখা আছে, কেউ কোন জিনিস বিক্রি করে কোনটা যেটা নিজের দরকারি নয় সেটা, কিনে কোনটা যেটা নিজের দরকারি, বুঝলে? বেশি জিনিসটা তার কাছে বেশি মূল্যবান না কিনে জিনিসটা তার কাছে বেশি মূল্যবান? আল্লাহ বেছেন কোনটা? জান্নাত। কিনেন কোনটা? মুমিনের জানমাল। সুতরাং আল্লাহর কাছে জান্নাতের চেয়েও মুমিনের জানমালের মূল্য বেশি। আল্লাহর কাছে জান্নাতের এত কদর নাই, মুমিনের জানের যত কদর। আল্লাহর কাছে জান্নাতের এত মূল্য নাই, মুমিনের মালের যত মূল্য। এই কারণে আল্লাহ জান্নাত বিক্রি করে দেন আর মুমিনের জান মাল এর বিনিময়ে খরিদ করে নেন। এই আয়াতের ব্যাখ্যায় আমাদের কয়েকটা কথা পরিষ্কারভাবে মনে রাখা দরকার। একটা হল যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বিক্রি করেন, সুতরাং জান্নাত বেচা কিনা হয়, জান্নাত বেচা কিনা হয়, কিন্তু জান্নাত বেচার মালিক একমাত্র আল্লাহ, আর জান্নাতের খরিদ্দার হবে একমাত্র মুমিন মুসলমান। আর একটা কথা স্মরণ রাখুন, তফসিরের কিতাবে লেখা আছে আল্লাহ যতটা মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানিয়ে রাখছেন, এমন একটা মানুষ আল্লাহ সৃষ্টি করেননি যার জন্য জান্নাতে আল্লাহ কোনো বাড়ি বানিয়ে রাখছেন। ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখছেন, নমরুদ নামের একটা মানুষ বানাইছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখছেন, আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে রাখছেন, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা বাড়ি বানাইয়া রাখলেও এই বাড়িগুলি আল্লাহ এমনিতেই দিয়া দিবেন না, আল্লাহ ঘোষণা দিছেন আমি বাড়িগুলি তোমাদের কাছে বিক্রি করব। জান্নাতে আল্লাহ সমস্ত মানুষের জন্যই পৃথক পৃথক একটা করে বাড়ি বানিয়ে রাখছেন, বাড়িগুলি এমনিতেই দিয়া দিবেন না, বিক্রি করবেন, বিক্রি করব। জান্নাতের বাড়িগুলি আল্লাহ মুমিন মুসলমানদের কাছে বিক্রি করবেন। কাজেই জান্নাতের খরিদ্দার হইতে গেলে আগে মুমিন মুসলমান হইতে হবে, মুমিন মুসলমান না হওয়া পর্যন্ত জান্নাতের খরিদ্দার হওয়া যাবে না। তাই আল্লাহ পরিষ্কার ভাষায় বলতেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন, এর বিনিময়ে মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছে। সুতরাং যে কয়েকটা কথা পরিষ্কার হইল এর মধ্যে একটা, যদিও আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা করে বাড়ির বরাদ্দ করে রাখছেন, কিন্তু বাড়িগুলি আল্লাহ এমনিতেই দিবেন না, ফ্রি দিবেন না, বিক্রি করবেন, বিক্রয়ের মালিক শুধু আল্লাহ আর খরিদ্দার শুধুমাত্র মুমিন মুসলমান। জান্নাত বেচা কিনার বাজার হইল একমাত্র দুনিয়া, দুনিয়াতে আসার আগে জান্নাত খরিদ করা যায় না, আর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে পরে জান্নাত খরিদের চান্স থাকে না, সুযোগ থাকে থাকতে বলুন তো, দুনিয়াতে আসার আগেই জান্নাতের খরিদ্দার হওয়া যায় না আসার পরে? আসার পরে না কিনে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে জান্নাত খরিদের আরো সুযোগ থাকে না? থাকে না। তাহলে জান্নাত কিনার সময়টা কোনটা? দুনিয়ার জীবন। জান্নাত কিনার সময়টা একমাত্র দুনিয়ার জীবন, এই দুনিয়াটা হইল জান্নাত কিনার বাজার। জান্নাতের মূল্য কি? আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন মুমিনের জান আর মুমিনের মাল জান্নাতের মূল্য, মুমিনের জান আর মুমিনের মাল জান্নাতের মূল্য। এখানে পাঁচটা কথা, এক নম্বর জান্নাত বেচা কিনা হয়, দুই নম্বর বেচার মালিক একমাত্র আল্লাহ, তিন নম্বর জান্নাতের খরিদ্দার একমাত্র মুমিন মুসলমান, চার নম্বর জান্নাত কিনার বাজার একমাত্র দুনিয়া, পাঁচ নম্বর জান্নাতের মূল্য শুধুমাত্র মুমিনের জান আর মাল, জান্নাতের মূল্য মুমিনের জান আর মাল। এখন আমরা লক্ষ্য করি কোনো কিছু বেচা কিনা করতে গিয়া বিক্রেতার বলতে হয় যে আমি এই জিনিসটা এত মূল্যে তোমার কাছে বিক্রি করলাম, না বিক্রি করব, না করলাম বলতে হবে, হ্যাঁ করলাম বলতে হবে, বিক্রি করব বললে চুক্তি হয় না, বিক্রি করলাম বললে চুক্তি হয়। বিক্রেতা বলতে হবে আমার এই জিনিসটা তোমার কাছে এত মূল্যে বিক্রি করলাম, খরিদ্দারের বলতে হবে আমি এই মূল্যে এটা কিনলাম, না কিনব, আমি বললাম যে আমার জামাটা আপনার কাছে বিক্রি করব, আপনি বললেন কিনব, হইল নি? কি বলতে হবে? বিক্রেতা বলতে হবে বিক্রি করলাম, খরিদ্দারের বলতে হবে আমি খরিদ করলাম। সেখানে আল্লাহ এই ভঙ্গিতেই বলছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ মুমিনের জান মালের বিনিময়ে এদের কাছে জান্নাত বিক্রি করলেন। আল্লাহ কি বলছেন, বিক্রি করবেন না বিক্রি করছেন? এখন আমাদের কি বলতে হবে, বিক্রি আমরা খরিদ করব না করলাম? আমাদের বলতে হবে আমরা জান্নাত খরিদ করলাম, তখন আল্লাহর সাথে বন্দার জান্নাত বেজাক না কন্ট্রাক্ট হইল, চুক্তি হইল। এখানে এসেই প্রশ্ন দাঁড়ায় যে আমরা যে নিজের জান আল্লাহর কাছে বিক্রি করে, নিজের মাল আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত যে খরিদ করলাম, এটা কি দেখা জিনিস খরিদ করলাম না অনদেখা জিনিস খরিদ করলাম? আগে আলোচনা হয়ে গেছে, এটা অনদেখা জিনিস নয়, এটা দেখা জিনিস বিক্রি খরিদ করছি আমরা। দুই বড় বাবার চোখের দেখা জান্নাতের খরিদ্দার ছিল আমরা। কাজেই কোন মুমিন মুসলমান অন্ধবিশ্বাসী নয়, জান্নাতে যারা বিশ্বাসী অন্ধবিশ্বাসী নয়, জাহান্নামে যারা বিশ্বাসী অন্ধবিশ্বাসী নয়, পরকালে যারা বিশ্বাসী অন্ধবিশ্বাসী নয়, আল্লাহতে যারা বিশ্বাসী অন্ধবিশ্বাসী নয়, ফিরিস্তাতে যারা বিশ্বাসী অন্ধবিশ্বাসী নয়, সব দেখা দেখাশোনা জিনিসে বিশ্বাসী। আমরা যে নিজের জান মাল বিক্রি করে জান্নাত খরিদ করলাম, এই জান্নাত সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া তো আমাদের থাকতে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যে আল্লাহ মানুষের জন্য এক একটা মানুষের জন্য এক একটা বাড়ি নির্মাণ করে রাখতেন, বাড়িগুলির আয়তন কত? রাসূল মোটামুটি একটা আইডিয়া দিয়েছেন, জান্নাতে যত বাড়ি আল্লাহ বরাদ্দ করে রাখছেন এই সবগুলি বাড়ির মধ্যে যেই বাড়িটা সবচেয়ে ছোট এই বাড়িটা হল দশটা পৃথিবীর সমান, এর চেয়ে ছোট কোন বাড়ি জান্নাতে নাই এবং এই বাড়িটা হয় একটা মানুষের জন্য। হাদিসে এই ব্যাপারে একটা ঘটনা আছে, বড় মজার ঘটনা। আল্লাহ রসুল বলেন, যে সমস্ত মুমিন মুসলমান নিজের গুনার কারণে পরকালের বিচারে জাহান্নামে যান, এরা যার যার গুণা পরিমাণ শাস্তি ভোগ করার পরে উদ্ধার হইয়া জান্নাতে যাবে, উদ্ধার হইয়া জান্নাতে যাবে, উদ্ধার হইয়া জান্নাতে যাবে, সর্বশেষে যেই লোকটা জাহান্নাম থেকে উদ্ধার হইয়া জান্নাতে যাবে, এই লোকটা জাহান্নামে থাকা অবস্থায় আল্লাহকে বলবে, আল্লাহ আমি যে গুণা করেছি আমার তো জাহান্নাম থেকে রক্ষা হওয়ার কোন যোগ্যতাই নেই, কাজে আমি এই কথা বলি না যে আমাকে জাহান্নাম থেকে বাইর করে দাও, আমি বলি না আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করে দাও, শুধু এতটুকু অনুনয় বিনয় করি, আল্লাহ দয়া করে জাহান্নামের দরজার পাশে নিয়ে দাও যেন বাইরের খোলা জায়গাটা দেখে অমানে কিছু সান্ত্বনা দিতে পারে। আল্লাহ বলবেন, ওয়াদা করো এরপরে আর কিছু চাইবে না তুমি। ওয়াদা করবো আল্লাহ, এরপরে আর কিছু চাইতাম না। আল্লাহ ফিরিস্তাদেরকে হুকুম দিয়া তারে জাহান্নামের ভিতরেই দরজার পাশে নিয়ে বসাইবে, দরজার পাশে গিয়া যখন দেখবে জাহান্নামের বাইরে মুক্ত আগুন নাই এমন জায়গা দেখা যায়, তখন কইব আল্লাহ দয়া কইরা দরজাটার বাইরে নিয়ে আমারে পৌঁছে গেল। আল্লাহ বলবেন, আবারও ওয়াদা করো এরপরে আর কিছু চাইবে না তুমি, আবারও ওয়াদা করবে এরপরে আর কিছু চাইতাম না। যখন তারে জাহান্নামের বাইরে নিয়ে যাওয়া হবে দেখবে অনেক দূরে জান্নাত দেখা যায়, বলবে আল্লাহ জান্নাতের ভিতরে যাওয়ার তো কোনো অধিকার হই নাই আমার, জান্নাতের বাইরেই রাখো, জান্নাতের পাশে নিয়ে রাখো। আল্লাহ আবারও বলবেন, ওয়াদা করো এরপরে আর কিছু চাইবে না, কইব এরপরে আর কিছু চাইতাম না, জান্নাতের পাশে নিয়ে রাখার পরে কইব আল্লাহ আর একটু দয়া কইরা আমারে জান্নাতে ঢুকাইয়াই দাও। আল্লাহ বলবেন, আপনারা হাসলেন আল্লাহ ওই সময় হাসবে, বলবেন হে বন্দা তুই এই মুহূর্তে কতটা ওয়াদা খেলাপ করছো আমার সাথে চিন্তা করে নি। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে যা জান্নাতের ভিতরে প্রবেশ কর। সে দৌড় দিয়ে গিয়া দেখবে তার আগে যারা জান্নাতে গেছিল তারা সবাই জান্নাতের এরিয়া দখল করে হচ্ছে, আর ডুববার মতো কোনো জান্নাত নাই। অনেকটা নিরাশ হইয়া আল্লাহ রে কইব, আল্লাহ আমার তো কোনো জায়গা ওই জান্নাতের ভিতরে নাই, আমি কোন জান্নাতে ঢুকবো, আমার আগে যারা ঢুকছে এরা তো সব এরিয়া দখল করে আছে। আল্লাহ বলবেন, তুই যে দুনিয়াতে বসবাস করে আইছ এরকম দশটা দুনিয়ার সমান জান্নাতের একটা বাড়ি যদি তোরে দেয়া দেই তোর ফুসব নি। আল্লাহ তুমি কি আমার সাথে মস্কারি করো, আমি দুঃখবার লাগা ভাই না, তুমি কো দশটা দুনিয়ার সমান? আল্লাহ বলবেন মস্কারি করি না, তুই সামান্য ইমানের লেশ মাত্র লইয়া যখন মরছস তখন থেকে দশটা দুনিয়ার সমান একটা বাড়ি এখনো তোর জন্য রিজার্ভ রাখছি যে তাতে কাউকে ঢুকতে দিছি। আল্লাহ রসুল বলেন এই লোকটা সর্বশেষে জাহান্নাম থেকে উদ্ধার হইয়া জান্নাতে যাইব এবং এই লোকের জান্নাতের বাড়িটা সমস্ত জান্নাতিদের বাড়ির থেকে সব থেকে ছোট বাড়ি। বুঝে থাকলে এবার বলেন জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি কত বড়? দশটা দুনিয়ার সমান, আর বাকিগুলি একটার থেকে আরেকটা বড়, আরেকটার থেকে আরেকটা বড়, আরেকটার থেকে আরেকটা বড়। এই জান্নাতের বাড়ির গড়গুলি আল্লাহ রসুল বলেন এক একটা ইট স্বর্ণের, এক একটা ইট রূপার, আর প্রতি দুইটা ইটের জয়েন্ট হবে মেশকে আম্বরে। এইগুলো জান্নাতের বিল্ডিং, সোনা রূপার ইটের তৈরি বিল্ডিং মেশকে আম্বরের মশল্লা দিয়ে জোড়া দেওয়া হবে। আর জান্নাতের ভিতরের অবস্থা, এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা জান্নাতি জান্নাতের ভিতরে বসা থাকা অবস্থায় দেখবে আকাশে উড়ে যাচ্ছে এমন একটা এত সুন্দর একটা পাখি, তার জীবনে কোনদিন এত সুন্দর পাখি দেখেন, মনে মনে ভাববে আহা পাখিটা যত সুন্দর, না জানি এটা খাইতে কত মজা। শুধু কল্পনায় আসবে তার যে না জানি খাইতে কত মজা, সাথে সাথে আকাশের উড়ন্ত পাখি এর গুস্ত বুনা হইয়া তার মুখের সামনে হাজির হয়ে গেছে। আরে খাদিজা আল্লাহ রসুল বলেন দুনিয়াতে একটা লোক গৃহস্থী করত, জান্নাতে গিয়া কইব আল্লাহ আমার এখানে ও গৃহস্থী করতে মনে চায়, আল্লাহ ফিরিস্তাদের বলবেন ও ফিরিস্তা আমি আমার বান্দারারে এই ওয়াদা নিয়ে আসছি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুজুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, জান্নাতে গিয়া যার মনে যা চাইব তাই ভাইব, যে যা কামনা করব তারে তাই দেওয়া হবে। এখন তার মনে সাই গৃহস্থী করতো, আমি যদি দেই না তাইলে আমার ওয়াদা রক্ষা হয় না, কাজেই তারে গৃহস্থীর ব্যবস্থা করে দাও। আল্লাহর হুকুমে ফিরিস্তারা তারে জান্নাতের ভিতরে গৃহস্থীর ব্যবস্থা করে দিবে। রাসুল বলেন জান্নাতের ক্ষেতের মধ্যে সে ফলের বীজ বাইন করব, এক পাশ থেকে বাইন ফিরা আর এক পাশে গিয়া ফিরা দেখব বাইন করতে দেরি হয়েছে, গাছ হইয়া ফল দইয়া ভাগতে দেরি হয়েছে। জান্নাতের বাড়ির আয়তন কমপক্ষে দশটা দুনিয়ার সমান, জান্নাতের বিল্ডিং সোনারু হারিকের মেশকে আম্বরের মশল্লার জয়েন্ট, জান্নাতের খাওয়া দাওয়া যখন যা মনে চাইবে তাই মুখের সামনে হাজির হয়ে যাবে, জান্নাতের ভিতরে যে যা চাইবে সে তাই হইবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের এক একজন পুরুষকে কমপক্ষে 72 জন করিয়া বিবি দেওয়া হবে, এর মধ্যে 70 জন হবে জান্নাতের ভিতরের তৈরি হুর আর 2 জন হবে দুনিয়ার বিবি। ওই 70 জন জান্নাতি নারীর উপর 2 জন দুনিয়ার বিবির সর্দারি থাকবো, সর্দার থাকবো 2 জন, যে 2 জন দুনিয়ার নারী হবে, যারা না জান্নাতে বানানি হয়েছে জান্নাতে তৈয়ার করে রাখা হয়েছে এরা সর্দারি হইত না, যে সমস্ত নারীরা দুনিয়ার থেকে জান্নাতে যাব এরা জান্নাতি নারীরা উপরে সর্দারি করব। তার কারণ তোমরা ফ্রি জান্নাত পাইছ আর এরা দুনিয়ার থেকে জান্নাত খরিদ করে আইছে, তোমরা বসবাস করার সুযোগ পাইছ আর এরা মালিকানা পাইছে, কথা বুঝলেন কিনা দেখেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একজন বিবি যদি দুনিয়ার আকাশে তার হাতের কব্জা পর্যন্ত ঝুলাইয়া দিত তাইলে এই দুনিয়াতে আর কোনদিন চন্দ্র সূর্য উদয় না হইলেও তার হাতের কব্জি পর্যন্ত অংশের রূপে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া উজ্জ্বল হইয়া জলমল ঝলমল করতে থাকে। যে বিবি রাতের কব্জা পর্যন্ত লটকে দিলে চন্দ্র সূর্যের দরকার হয় না, এই বিবি কি পরিমাণ সুন্দর হবে। এই রকম কমপক্ষে 72 জন বিবি দেওয়া হবে এক একজন জান্নাতি পুরুষকে। আমাদের বাংলাদেশে বর্তমান 90 নাস্তিক যারা, এরা প্রশ্ন করে যে জান্নাতে যে একজন পুরুষকে 72 জন বিবি দেওয়া যাইব, এক একজন নারীকে কজন স্বামী দেওয়া যাইব, এই রকম প্রশ্ন যে আখিরি জমানার একদল নাস্তিকেরা করবে, আল্লাহ আগেও জানতেন কিনা? জানতেন, আল্লাহ তখন থেকে অগ্রিম জবাব দিয়ে রাখতেন। কোরআন প্রশ্ন আসবে 1500 বছর পরে, আল্লাহ কোরআনের ভিতরে জবাব দিয়ে রাখছেন 1500 বছর আগে, অগ্রিম জবাব। আল্লাহ বলেন ফিহিন্না কাসিরাতুত তরফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতি নারীদের রুচি এমন হবে একমাত্র স্বামী ছাড়া, একমাত্র স্বামী ছাড়া আর কোন পুরুষের চেহারা দেখাও পছন্দ করবে না। জান্নাতি বিবির রুচি ওই এরকম যে আমার একমাত্র স্বামী, আমি তার মধ্যে আমি তুষ্ট হইয়া থাকতে চাই, আমি আর কোন পুরুষ চাই না। এখন যেই ব্যক্তি একমাত্র একজন স্বামী ছাড়া আর কোন পুরুষ চায় না, তারে যদি 72 জন স্বামী বাধ্যতামূলক করে দেওয়া হয় তাহলে তার আনন্দ হবে না কষ্ট হবে? এই জন্য জান্নাতে নারীদেরকে একের বেশি স্বামী দেওয়া হবে না, কিন্তু পুরুষদেরকে কমপক্ষে 72 জন করে বিবি দেওয়া হবে। কথাটা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দিই, শুনুন। এক ব্যক্তির যদি 5টা 7টা 10টা 20টা ছেলে সন্তান হয়, এটা কি তার জন্য অপমানের হয়, এটা গৌরবের হয়? গৌরবের হয়। বাপে এক বাপের ছেলে সন্তান বেশি হওয়াটা এটা বাপের জন্য গৌরবের ব্যাপার হয়, কিন্তু ছেলের জন্য বাপ একের বেশি হইলে গৌরবের ব্যাপার হয় না অপমান হয়? ছেলের জন্য বাপ কয়েকজন হইলে গৌরব হয় না অপমান হয়? অপমান হয়। ছেলের যেমন বাপ একের বেশি হওয়াটা অপমান, ঠিক তেমনি ভাবে জান্নাতি নারী স্বামী একের বেশি হওয়াটা অপমান মনে করবে। কথা বুঝছেন কিনা? দেখ, জান্নাতি নারীরা একের বেশি স্বামী হওয়াটারে অপমান মনে করবে, আর পুরুষে একের বেশি স্ত্রী হওয়াটাকে আনন্দ মনে করবে। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। জান্নাতিরা যে যা চাইব সে তাই পাইব, নারীরা একজন মাত্র স্বামী চাইব তারে একজন মাত্র স্বামী দেওয়া হইব, পুরুষেরা কয়েকজন বিবি চাইব তারারে কয়েকজন বিবি দেওয়া হইব। যে বিবি কয়েকজন চায় তারে যদি একজন দেওয়া হয় তাহলে তবুও তার চাহিদা পূরণ হবে না, যে একজন মাত্র স্বামী চায় তারে যদি কয়েকজন স্বামী দেওয়া হয় তবুও তার চাহিদা পূরণ হবে না। আল্লাহ ওয়াদা দিয়ে রাখছেন প্রত্যেকের চাহিদা পূরণ করে দেওয়া হবে জান্নাতে। বুঝে থাকতে বলেন, পুরুষের চাহিদা আর নারীদের চাহিদা একরকম হবে না, ভিন্ন ভিন্ন ভিন্ন ভিন্ন চাহিদা হবে, ভিন্ন ভিন্ন ভাবে তাদের চাহিদা জান্নাতে পূরণ করে দেওয়া হবে। এই জান্নাত এর খরিদ্দার হইল মুমিন মুসলমান। এখন জান্নাতে তো আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য একটা করে বাড়ি বরাদ্দ করে রাখছে, মুমিন মুসলমানের সংখ্যাগত এটা একটা হিসাব আছে হাদিস শরীফ। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হইয়া দাঁড়াইবে, আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, এই সবগুলি মানুষ তোমার সন্তান, তোমার সন্তানদের মধ্যে যারা জান্নাতি তাদেরকে আলাদা কাতারে আর যারা জাহান্নামী তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাও। আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবেন, পার্সেন্টেজ কত, কতভাগের কতভাগ সন্তানদেরকে আমার জান্নাতিদের কাতারে দাঁড় করাইব আর কতজন সন্তানকে জাহান্নামীদের কাতারে দাঁড় করাইব? আল্লাহ বলবেন, হে আদম, তোমার সমস্ত সন্তানদের প্রতি হাজারের একজনকে জান্নাতিদের কাতারে আর 999 জনকে জাহান্নামীদের কাতারে দাঁড় করাইব। পার্সেন্টেজ বুঝে থাকলে বলুন, সমস্ত আদম সন্তানদের মধ্যে গড়ে জান্নাতি কতজন আর জাহান্নামী কতজন? একজন জান্নাতি আর 999 জন জাহান্নামী। সমস্ত মানুষের জন্যই জান্নাতে আল্লাহ একটা করে বাড়ি বানিয়ে রাখছেন কিনা? রাখছেন। কিন্তু খরিদ্দার হবে কজন? একজন, হাজারের একজন খরিদ্দার হবে হাজারের একজন, বাকি ৯৯ জন যে জান্নাতের খরিদ্দার হইল না, এদের নামে অত জান্নাতে বাড়ি বরাদ্দ করা ছিল, এদের জান্নাতের বাড়িগুলি হবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন, যে সমস্ত মুমিন মুসলমানেরা জান্নাতি হবে, এরা এদের জন্য জান্নাতে বরাদ্দ করা যে বাড়ি আছে এটা এটার হবে এরা খরিদ্দার। আর যারা জান্নাতের বাড়ি খরিদ করল না মারা গেল, বলুন ফেরাউনের নামে জান্নাতে বাড়ি বরাদ্দ ছিল কিনা? ছিল। খরিদ কইরা মারা গেল না খরিদ না কইরা মারা গেল? এরকম নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব যত বেইমান, এরা জান্নাতের এদের নামে বরাদ্দ করা বাড়িগুলি খরিদ না কইরা মারা গেল। এরকম প্রতি হাজারের ৯৯৯ জন মানুষ জান্নাতের খরিদ্দার না হইয়া দুনিয়ার থেকে বিদায় হইল, এদের জান্নাতে এদের নামে বরাদ্দ করা বাড়িগুলি কি হবে? আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা, তোমরা তোমাদের নামের বরাদ্দ করা জান্নাতের বাড়িটা যখন কিনে ফেলবে, তখন যারা জান্নাতের বরাদ্দ করা বাড়িগুলি কিনল না, তাদের সেই অবসর বাড়িগুলি আমি তোমাদেরকে দিয়া দিব বোনাস। তোমাদের নামে বরাদ্দ করাটা খরিদ্দার হবে তোমরা, আর বাকিগুলি তোমরাই পাবে বোনাস। কথা বুঝতে পারছেন কিনা দেখুন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ ওয়াদা করছিলেন দুনিয়াতে আদম হাওকে পাঠাইবার সময় যে তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও, চিরকালের জন্য তোমাদের জান্নাতে ফিরে আসার ব্যবস্থা আমি আল্লাহ করব। আল্লাহর দেওয়া ব্যবস্থাটা গ্রহণ করবে মাত্র হাজারের একজন, ৯৯৯ জন করবে না। এই জন্য গড়ে প্রতি হাজার মানুষের একজন মানুষ জান্নাতের খরিদ্দার হবে, প্রতি হাজারের ৯৯৯ জন মানুষ জান্নাতের খরিদ্দার হতে পারবে না, তাদের জান্নাতের বাড়িটা এরা বোনাস পাইবে। আমরা যে জান্নাতের খরিদ্দার হইলাম, কোন কোন জিনিস আল্লাহর কাছে বিক্রি করলাম যার বিনিময়ে জান্নাতের খরিদ্দার হইলাম? জান আর মাল। এখন একটা কথা মনোযোগ দিয়া বুঝেন, আমার জান আমি আল্লাহর কাছে বিক্রি করিয়া আমি আল্লাহর জান্নাতের খরিদ্দার হইলাম, আমার জান আমি পাইছিলাম কোথায়? আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া জান আমি আল্লাহর কাছে বিক্রি করলাম, কার মাল কার কাছে বেচলাম? এটা কোন ধরনের বেচা? মালিকের জিনিস মালিকের কাছে বেচলাম, এর বিনিময়ে মালিকের আর একটা জিনিস কিনলাম। সারা দুনিয়ার কোন মার্কেটে, সারা দুনিয়ার কোন শপিং সেন্টারে আসেনি এমন ব্যবস্থা যে বিক্রেতার মাল বিক্রেতার কাছে বিচ্ছিয়া আপনি পয়সা লইয়া দেবা বাড়ি? এটা তো হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একটা বেচা কিনার একটা বাহানা করছেন মাত্র, আসলে এটা বেচা কিনা না, বেচা কিনার বাহানা মাত্র। আমার জান আল্লাহর দান, আল্লাহ আমার জানের মালিক, আল্লাহ আমার মালের মালিক, আমারে শুধু ব্যবহার করার জন্য দিছেন। আল্লাহ বলেন তোমারে ব্যবহার করার জন্য দিছি, এইটাই যদি আমারে ফিরাইয়া দিতে রাজি থাকো আমি এটার খরিদ্দার হইয়া আমি যে জান্নাত বানায় রাখছি এটা তোমার কাছে বিক্রি করে। এটা কোন ধরনের বাহানা বোঝার জন্য একটা উদাহরণ দিই আপনাদের। বাবা ছেলের জন্য বাজার থেকে কতগুলি বিস্কুট কিনে আনলো অথবা সুইট কিনে আনলো, আইনা ছেলের দুই হাতে দুইটা মিষ্টি দিল আর বাকিগুলি সপ্তাহ ভোগেরে রইল, দুই হাতে দুইটা দিয়া কইল বাবা একটা মিষ্টি তুমি খাও আর একটা মিষ্টি আমারে দিয়া দাও। বাপে খাইবার লাগি কইছে নি না ছেলের মন পরীক্ষা করত? কি বুঝলেন আপনি? মন পরীক্ষা। এই সময় যদি ছেলে ও একটা মিষ্টি নিজে রাখে আর একটা মিষ্টি দিদি বাপে দিয়া দেয়, বাপে কি ফিরাইয়া নেয় না? পকেটের দাগুলি যা ছিল সবগুলি উদার করিয়া দিয়া দেয়, পকেটের সবগুলি তারে দিয়া দিবার লাগি আনছে, কিন্তু পাখে দিয়া তার একটা মন পরীক্ষা করছে মাত্র। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বান্দাদেরকে দিয়া দিবার জন্যই বানাইছেন, আল্লাহ দিয়ে ব্যবহার করার জন্য নয়। সমস্ত জান্নাত আল্লাহ বানাইছেন বান্দাদেরকে দিয়া দেওয়ার জন্য। যেমন ভাবে আমার জান আল্লাহ দান করে দিয়েছেন, আমার শরীর আমার স্বাস্থ্য আল্লাহ দান করে দিয়েছেন, আমার সম্পদ আমার সন্তান আল্লাহ দান করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে জান্নাতও আল্লাহ আমাকে দান করেই দিবেন। তবে দান করার যোগ্য কিনা তুমি একটা বাহানা করব, আমি তোমার একটা পরীক্ষা করব। কি পরীক্ষা? তোমার জান আমি দিলাম, ইয়া কইলাম যে আমার কাছে বিক্রি করে দাও, যদি বিক্রি করে দিতে রাজি থাকো, যদি প্রমাণ দিতে পারো যে তোমার জান আমি আল্লাহর কাছে বিক্রি করে দিতে রাজি, আমি তোমার নামে জান্নাত যেটা বরাদ্দ করছি এটা তো তোমার কাছে বিক্রি করব, আর যেইগুলি কিনছে না খরিদ্দারেরা ওইগুলি তোমারে দেওয়া দেবো কোন আসে। আল্লাহ একটা এখানে বেচা কিনার নাম লইলেন, সত্যিকারের বেচা কিনা না বন্দাকে আল্লাহর জান্নাতগুলি দিয়া দেওয়ার একটা বাহানা মাত্র, বাহানা মাত্র। আমার জান আমি আল্লাহর কাছে বিক্রি করলাম মানে আল্লাহর দেওয়া জান আল্লাহর কাছে বিক্রি করলাম। এরপরে দেখুন বেচা কিনার নিয়মেও যে জিনিসটা আমি একজনের কাছে বিক্রি করে দিলাম, এই জিনিসটা আমার আর ব্যবহার করার অধিকার থাকে না খরিদ্দারকে সমঝাইয়া দিতে হয়? আমাদের জান আল্লাহর কাছে বিক্রি করলাম, বেচা কেনার নিয়মে কয় এই মুহূর্তে আমার জান আল্লাহরে সমঝাইয়া দেওয়া দরকার। আল্লাহ বলেন সন্ধানের দরকার নাই, তোমার ব্যবহারে থাকো। আমার মাল আল্লাহর কাছে বিক্রি করলাম, এর বিনিময়ে জান্নাত খরিদ করলাম, বেচা কেনার নিয়মে কয় যে আমার সমস্ত সম্পদ আল্লাহর নামে বিলাইয়া দেওয়া দরকার। আল্লাহ বলেন আমার নামে বিলানির দরকার নাই, তোমার মুখ দখলে থাকো। শুধু একটা কথা স্মরণ রাখো, আমি জান তোমারে দান করছিলাম, এই জান আবার তুমি আমার কাছেই বিক্রি করছো, কাজেই নিয়ম আসিন আমি তোমার জান বাইর করিয়া নিয়ে নিতাম, নিলাম না, তোমার মুখ দখলে রেখে দিলাম, শুধু একটা শর্ত লাগাইয়া দিলাম, তুমি ইচ্ছা মতো তোমার জান দুনিয়ার জীবনে ব্যবহার করতে পারো না, আমার দেওয়া মাল তোমার ইচ্ছা মতে ব্যবহার করতে পারো না, আমি আল্লাহ যেভাবে তুমি চললে রাজি আর খুশি থাকি, তুমি সেইভাবে যদি চলো এই তোমার জান আমার কাছে বিক্রি করে দেওয়া হইল, তোমার মাল যেভাবে খরচ করার জন্য আমি বিধান দিছি সেইভাবে যদি খরচ করো এই মালই আমি আল্লাহর কাছে বিক্রি করা হইল। বলেন বেচা কিনার নিয়ম মতো আল্লাহরে সমঝাইয়া দিতে হয় না আল্লাহর মর্জি মতো নিজেই ব্যবহার করলে চলে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির গোশত সম্পর্কে বলেন লাই ইয়ানালাল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি দাও কুরবানির গোশত আল্লাহ নিয়া যান না তোমরা নিজেরাই খাও? আল্লাহর নামে কিতা দিছ খাও নিজের বিবেকের দিকে যা, আল্লাহর নামে কুরবানি দিছ গোশত নিজেই খাইছ, তে আল্লাহর নামে দিছ না কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার গোশত আমি নেইও না চাইও না, তোমার কুরবানির জানোয়ারের কোন অংশ আমি নেইও না চাইও না, এটা তোমারই মুগ্ধ হলে থাকে। আমার নামে কি দিছ? আমার নামে শুধু তোমার আন্তরিকতা আমি তোমার পরিচয় করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন একমাত্র ছেলেকে আমি আল্লাহর নামে জবাই কইরা ফেলব। যখন জবাই কইরা ফেলতে রাজি হইয়া গেলেন, ছেলেও জবাই হইতে রাজি হইয়া গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরি রে নিষেধ করলেন, খাটিস না। ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন কাটো, যে ছুরি হাত নিলেন আল্লাহ ছুরি রে হুকুম করলেন খাটিস না। ফুসাইতে ফুসাইতে যখন ছুরি কাটে না, ইব্রাহিমের সাম রাগান্বিত হইয়া হাতের ছুরি উড়াইয়া ফেলাইয়া গেলেন, আল্লাহর কুদরতে ছুরির জমান খুলিয়া গেল। ছুরি নবী রে কয় নবী আমার প্রতি রাগ করবেন না, যে আল্লাহ একবার হুকুম করছেন আপনাকে ছেলের গলা কাটার জন্য, সে আল্লাহ সত্তর বার নিষেধ করছেন আমি ছুরিকে ছেলের গলা না কাটার জন্য। আপনি আল্লাহর একটা হুকুম পালন করার জন্য যে পরিমাণ ব্যস্ত, আল্লাহর সত্তরটা নিষেধ পালন করার জন্য আমি সত্তর গুণ বেশি ব্যস্ত, কাজে আপনি আমার প্রতি রাগ করবেন না। দেখেন আল্লাহর লীলা খেলা কেমন, শেষ পর্যন্ত আল্লাহ বেহেস্তের থেকে দুম্মা পাঠিয়া কইলেন না দাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। বেহেস্তের থেকে দুম্মা পাঠাইলাম ফিরিস্তা দিয়া আর কইলাম ও ইব্রাহিম তোমারে যে কাজের আদেশ করছিলাম এটা তোমার পক্ষ থেকে পালন হইয়া গেছে। ওইসেনি পালন না হইছে না, গলা ওই কাটলো না, জব করার হুকুম আছে গলা ওই কাটলো না, হুকুম পালন কেমনে হইল? আল্লাহ বলেন গলা কাটা আমার উদ্দেশ্য না, তুমি রাজি নি গলা কাটতে না, রাজি না ওইটা আমার উদ্দেশ্য। ঠিক তেমনি ভাবে আমরা জান আল্লাহর কাছে বিক্রি করে দিছি, নিয়মে হয় জান বাড়ি ফিরে আল্লাহ নিয়ে যাবে অধিকারী, আমরা মাল আল্লাহর কাছে বিক্রি করে দিছি, নিয়মে কয় মাল আল্লাহর নামে দান ফিরে দিতে হবে, কিন্তু আল্লাহ বলেন তোমার মুখ দখলেই থাকো, যে আমি কিনবার বাহানা করলাম কেন, তোমার মন পরীক্ষা করতাম, তুমি তোমার আমার কাছে বিক্রি করা তোমার দান, আমার কাছে বিক্রি করা তোমার মাল আমার মর্জি মতো ব্যবহার করো না তোমার মর্জি মতো ব্যবহার করো, এটা হলো আসল পরীক্ষা। কথা বুঝলেন কিনা দেখেন, আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া জান আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের খরিদ্দার হইছি আমরা, আল্লাহর দেওয়া মাল আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের খরিদ্দার হইছি। বেচা কিনার নিয়মে কয় খরিদ্দারকে সমঝাইয়া দিতে হবে, আমাদের খরিদ্দার বলে সমঝাইয়া দিতে হবে না, তোমার বুক দখলে থাকো, এখানে তোমার মন পরীক্ষা করব আমি, আমার দেওয়া জান আর মাল আমার কাছে বিক্রি করার ফল তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করো না আমার ইচ্ছা মতো ব্যবহার করো, যদি তোমার ইচ্ছা মতো ব্যবহার করো তোমার এই জান আমার কেনার দরকার নাই, তোমার মালও আমার কেনার দরকার নাই, তোমার কাছে আমার জান্নাত বিক্রি করারও দরকার নাই, আর যদি আমার কাছে বিক্রি করা জান আর মাল তোমার মুখ দখলে দেওয়ার ঘরে আমার মর্জি মতো ব্যবহার করো, তোমার মন আমার পরীক্ষায় ফাঁস, তোমার কাছেই আমার জান্নাত বিক্রি করতে চাই। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে, আল্লাহর দেওয়া জান আমার ওই মুখ দখলে রেখে দেন, আল্লাহর দেওয়া মাল আমার ওই মুখ দখলে রেখে দেন, কিন্তু আল্লাহর কাছে আমার সমস্ত সম্পদ বিক্রি করার পরেও আমার মুখ দখলে রেখে দিয়েছেন আমার ইচ্ছা মতো খরচ করার জন্য না আল্লাহর মর্জি মতো, আল্লাহর মর্জি মতো মুমিনের মাল খরচ করণের জন্য আল্লাহ তিনটা খাত তিনটা ফান্ড নির্ধারণ করে দিয়েছেন। একটা হইল নিজের সংসারের দরকারে খরচ করো, বিবি বাচ্চার খানা পোশাক বাড়ি ঘর যা কিছু লাগে খরচ করো, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। দেখেন মুমিনের হালাল উপার্জিত মাল নিজের বিবি রেখাওয়ায় নিজের বাচ্চারে খাওয়ায় নিজের বিবি রেখিন্দায় নিজের বাচ্চারে ভিন্দায় নিজের হালাল উপার্জিত মাল এর দ্বারা বাড়ি ঘর বানাইয়া বিবি বাচ্চারে লালন পালন করে, আল্লাহ বলেন এটাই আমার আমার কাছে বিক্রি করা হইল, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। এক নম্বর খাত হইল নিজের সংসারের দরকারে খরচ করো, এটাই আল্লাহর আল্লাহর কাছে বিক্রি করা হইল। দুই নম্বরের খাত হইল তোমাদের মধ্যে যারা গরিব আছে মিসকিন আছে, ও আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাযযির তাবযীলা, তোমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে, এরা আবার হয়তো তোমার প্রতিবেশী হইতে পারে, তোমার আত্মীয় স্বজন হইতে পারে, তোমার বন্ধু বান্ধব হইতে পারে, অথবা দূরবর্তী অন্য কেউ হইতে পারে, তোমাদের মধ্যে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গরিব মিসকিন আছে বা দূরবর্তী অভাবগ্রস্ত লোক যারা আছে, তোমার সংসারের খরচ চালাইয়া যদি অতিরিক্ত থাকে অতিরিক্ত সম্পদের এক অংশ আমার গরিব বন্দারে দান করো, এটাই আমি আল্লাহর কাছে বিক্রি করা হইল, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হইয়া যাও। এক হাদিসে উল্লেখ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে আল্লাহ একদল বন্দাকে বলবেন যে তোমাদেরকে আমি আল্লাহ ধন সম্পদ দান করেছিলাম, এরপরে আমি আল্লাহ অভাবগ্রস্ত হইয়া তোমাদের কাছে সাহায্যের জন্য গেছিলাম, তুমি আমার আমার দেওয়া দন খাইয়া আমি আল্লাহ যখন অভাবগ্রস্ত হইয়া সাহায্যের জন্য তোমার কাছে গেলাম তখন তুমি আর আমারে সাহায্য করছো না, আজকে এটার বিচার হবে। আল্লাহ রসুল বলেন এই বন্দা তখন আল্লাহরে জিজ্ঞাসা করবে আল্লাহ আপনি তো আমাদেরকে দন দান করলেন, আমরা দনী হইলাম আপনার দেওয়া দন ভাইয়া, এটা তো বুঝলাম ওই, কিন্তু যে আল্লাহর দেওয়া দন ভাইয়া আমি দনী হইলাম, এই আল্লাহ আবার অভাবী হইয়া আমার কাছে সাহায্যের জন্য গেল কেমনে, এটা তো বুঝলাম না। কথা আপনারা বুঝতে পারতেছেন কিনা প্রশ্নটা? রাসুল বলেন তখন ওই সমস্ত দনী লোকেরা হাসরের মাঠে আল্লাহরে জিজ্ঞাসা করবে আপনার দেওয়া দন ভাইয়া আমরা দনী হইলাম, এই জায়গার মধ্যে আবার আপনি কিভাবে অবাধী হইয়া আমাদের কাছে সাহায্যের জন্য বলেন, এটা তো বুঝলাম না। আল্লাহ তখন বলবেন স্মরণ করে দেখো তোমার প্রতিবেশীর মধ্যে অমুক লোকটা গরিব ছিল কিনা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে অমুক লোকটা গরিব ছিল কিনা, তোমার বন্ধু বান্ধবের মধ্যে অমুক লোকটা গরিব ছিল কিনা, সে যে না খাইয়া একদিন কাটাইছে তুমি তুমি জানছিলে কিনা, তার স্মরণের কাপড় যে শিরা আসিল তোমার খবর আসিল কিনা, তার গড় যে ভাঙ্গা আসিল তোমার খবর আসিল কিনা, তার বিবি বাচ্চা যে মান ইজ্জত নিয়ে বসবাস করার মতো গড় দিল না তোমার জানা আসিল কিনা, তখন বলবে হ্যাঁ আমার জানা আসিল। আল্লাহ তখন বলবেন তোমারে ধনী বানাইছি আমি আর তারেও গরিব বানাইছি আমি, তোমারে ধনী বানাইছি দন দিয়া পরীক্ষা করতাম আর তারে গরিব বানাইছি গরিব বানাইয়া পরীক্ষা করতাম, তোমার প্রতিবেশীরে জানা শুননা তুমি জানো সে খাইয়া ঘুমাইছে না, তোমার ঘরের কিছু খানা তুমি তার তারে ভাটাইছ না, তুমি জানো তার বাচ্চার ভেটে ভাত নাই তার বিবি পরনে কাপড় ছিড়া, জানাও তুমি তার বিবির লাগিয়ে একটা কাপড় দিছ না, জানাও তুমি তার বাচ্চার লাগিয়ে পুষ্টি খানা ভাটাইছ না, জানাও তুমি তার বান্দা ঘরটা মেরামত করার লাগি কিন্তু পয়সা রাজ্য করছ না, এটার মানে হইল যে আমি আল্লাহ এদারে গরিব বানাইছি, তারে যে দিল না সে আমি আল্লাহরে ওই দিল না, ওই আল্লাহরে দিল না কথার ব্যাখ্যা আল্লাহ দিদি বুঝবেন যে আমি আল্লাহ কেমনি অভাবী হইলাম, আমি আমি আল্লাহ একদল বন্দারে অভাবী বানাইয়া দিলাম, এর মানে হইল আমি আল্লাহ অভাবী হইলাম, তুমি আমার আমার বানাইয়া দেওয়া অভাবগ্রস্তরে তুমি দিছ না এর মানে হইল তুমি আমি আল্লাহরেই দিছ না। এই কারণে মুমিন মুসলমানের মাল যে আল্লাহর কাছে বিক্রি করে জান্নাতের খরিদ্দার হইল, মাল খরচ করার খাত তিন চার, তিন খাতে খরচ করলেই জান্নাতের খরিদ্দার হয়ে যায়। এক নম্বর নিজের সংসারের দরকারে খরচ কর, দুই নম্বর অভাবগ্রস্তদের সাহায্যে খরচ কর, তিন নম্বর তোমরা নিজের আর নমাজ করার জন্য যদি মসজিদ না থাকে, তোমাদের বাচ্চাদের ইসলামী শিক্ষার জন্য যদি শিক্ষা প্রতিষ্ঠান না থাকে, তাইলে তিন নম্বর খাত হইল নমাজ করার মসজিদ, ধর্মের খাত এটা নির্মাণ কর, মাদ্রাসা ইসলামিক স্কুল বা মাদ্রাসা যেখানে তোমাদের বাচ্চা বাচ্চা কাচ্চারা ছেলেমেয়েরা ইসলাম ধর্ম শিখবে, কলেমা কালাম শিখবে, উজুগুসল শিখবে, পাকনা ফাঁক শিখবে, নমাজ রোজা শিখবে, এবাদত বন্দেগী শিখবে, এমন প্রতিষ্ঠান যদি তোমাদের মধ্যে না থাকে তাহলে তোমাদের ভবিষ্যৎ সন্তানেদের সন্তানেরা তোমাদের নেক্সট জেনারেশন মুসলমান থাকতে পারবে না। এই জন্য প্রত্যেক সমাজের মুসলমানদের উপর ফরজ যে আমাদের আওলাদরা আমাদের বাচ্চারাও যেন ভবিষ্যতে মুসলমান থাকতে পারে। এই জন্য আজকে যেভাবে আমরা মসজিদে নামাজ পড়ি, আজকে যেভাবে আমরা এবাদত বন্দেগী করি, আমাদের বাচ্চারাও যেন মসজিদে নামাজ পড়তে পারে এবং এরাও যেন আল্লাহর এবাদত বন্দেগী করতে পারে, যে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, এটা হইল মুসলমানের মাল খরচ করার তিন নম্বর খাত। ধর্মীয় কাজে সাহায্য করা, ইসলামী স্কুল প্রতিষ্ঠার কাজে সাহায্য করা, ধর্মীয় কাজে সাহায্য করা, মাদ্রাসা পরিচালনার কাজে সাহায্য করা, ধর্মের কাজে সাহায্য করা, মসজিদে সাহায্য করা, ধর্মের কাজে সাহায্য করা, এর মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছ থেকে জান্নাতের খরিদ্দার হইয়া যাও। তাইলে মুমিনের যে মাল আল্লাহর কাছে বিক্রি করিয়া জান্নাতের খরিদ্দার হইল, এই মাল কতটা খাতে খরচ করলে আল্লাহ খুশি, তিনটা খাত। এক নম্বর নিজের সংসারের দরকারে খরচ করো, দুই নম্বর অভাবগ্রস্তদের সাহায্য খরচ করো, তিন নম্বর ধর্মীয় কাজে খরচ করো। তোমার নমাজের জায়গা তুমি বানাও, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও। তোমার বাচ্চারে উজুগুসল শিক্ষা দেওয়া, ফাঁকা ফাঁক শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান তুমি বানাও, তোমার বাচ্চারে মুসলমান রাখার জন্য, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও। তোমার গরিব আত্মীয় স্বজনকে দান করো, তোমার গরিব বন্ধু বান্ধবরে দান করো, তোমার গরিব প্রতিবেশীরে দান করো, এর বিনিময়ে তুমি জান্নাতের খরিদ্দার হয়ে যাও। তুমি নিজে খাও, বাচ্চারে খাওয়াও, বিবিরে খাওয়াও, নিজে ভিন্দাও, বাচ্চারে ভিন্দাও, বিবিরে ভিন্দাও, নিজে বসবাসের নিজের বসবাসের ঘর বানাও, বাচ্চার বসবাসের ঘর বানাও, বিবির বসবাসের ঘর বানাও, এর বিনিময়ে তুমি আমি আল্লাহর কাছ থেকে জান্নাতের খরিদ্দার হয়ে যাও। দেখেন আল্লাহর কাছ থেকে জান্নাত কিনা কত সহজ, আল্লাহ আল্লাহর দেওয়া মাল কি আমি নিজে খাইব, আমার বিবি খাওয়াইব, আমার বাচ্চারে খাওয়াইব, এর বিনিময়ে আমি আল্লাহর জান্নাতের খরিদ্দার হয়ে যাব। ওই যে আল্লাহ ওয়াদা করছিলেন চিরকালের জন্য জান্নাতে ফিরে আসার ব্যবস্থা আমি করব, আল্লাহ কত সহজভাবে আমাদেরকে চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার ব্যবস্থা করলেন, অথচ আমরা এগুলির কোনো ভ্রুক্ষেপ করি না যে আমরা কোন কারণে দুনিয়াতে আসলাম, কতদিনের জন্য আসলাম, আমাদের কাজকর্মে আমাদের চালচলনে মনে হয় যে আমরা ফিরে জান্নাতে যাওয়ার দরকার নাই, এই দুনিয়াতে যত বুক বিলাস আর রং তামসা করতে পারি ততই সার্থক, দুনিয়াতে যদি বুক বিলাস করতে না পারি, দুনিয়াতে যদি রং তামসা করতে না পারি তবেই আমার জীবনটা বিফল গেল, আমাদের চালচলনে এইরকম মনে হয়, এইরকম ধারণা হয়। অথচ আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন এই দুনিয়াটা তোমাদের চিরকাল থাকার জায়গা নয়, দুনিয়া হলো কিছুদিনের, এই জান্নাত কিনার একটা বাজার, তোমরা বাজারে আসো। যেহেতু আল্লাহ এদের দুনিয়াটারে আমাদের জন্য জান্নাত কিনার বাজার সাব্যস্ত করে দিচ্ছেন, এই জন্য ব্যাপারটারে আমরা একটা বাজারের উদাহরণ দিয়েই বোঝার চেষ্টা করি। এক ছেলের বাবা ছেলের বাজারে ফাটাইল, চাউল কিনে আনত, চাউল কিনে নিয়ে আসলে পরে ঘরে পাকশাক হবে, রান্না বান্না হবে, ঘরের সবাই খানা পিনা করবে, তার ঘরে ঘুমাইবে। ছেলে বাজারে গেল বাবার কাছ থেকে টেকা লইয়া, বাজারে গিয়া বাজারের এক কোনায় কিছু লোকে গান গান বাজনা করে, এক কোনায় কিছু লোকে সাপ নাচায়, এক কোনায় কিছু লোকে রং তামসা করে। সে সাপ নাচানি দেখতে দেখতে, গান বাজনা শুনতে শুনতে, রং তামসা দেখতে দেখতে চাউলের দোকান বন্ধ হয়ে গেল। এখন বাড়িতে আসবে চাউল নিয়া আর না চাউল ছাড়া। বাড়িতে আসার পরে দেখবে কি বাবা মা খানা পিনা তৈয়ার পিড়া খাইতে পারছায় অপেক্ষা করে না, তার চাউলের অপেক্ষায় খালি। আর যখন আসবে তখন এই ছেলের উপর যেমন অবশ্যই তোমার কোন কাজে বাজারে পাঠাইছিলাম তার হিসাব হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রত্যেকটা মানুষকে জান্নাত কিনার বাজার দুনিয়াতে আমাদের পাঠাইছে। জান্নাত কিনে নেওয়ার জন্য তোমাদেরকে এই বাজারে পাঠাইছে, কিন্তু আমরা বাজারে আসলাম জান্নাত কিনার জন্য। আমার জান আল্লাহর কাছে বিক্রি করা জান্নাত কিনার একমাত্র পথ, আমার মাল আল্লাহর কাছে বিক্রি করা জান্নাত কিনার একমাত্র পথ। আমরা জান্নাত কিনার জন্য প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসি, কিন্তু আমাদের অধিকাংশদের কোন কাজে বাজারে আসলাম খবর নাই, অন্য কাজ নিয়ে ব্যস্ত, আর ওই কাজ করতে করতে জীবন শেষ হইয়া যায়, জান্নাতের খরিদ্দার না হইয়া এই দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। এর চেয়ে বড় বুকামি, এর চেয়ে বড় বেআকলি আর কিছু হইতে পারে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 1,24,000 নবী রসুল দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার মানুষকে এই কথাটা বুঝাইবার জন্য যে তুমি গৃহস্থী কইরা ফসল ফলাইয়া ফলাইয়া খাইতে খাইতে মরার জন্য তোমার দুনিয়াতে পাঠাইছি না, ব্যবসা কইরা কইরা মুনাফা কইরা কইরা খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে মরবার লাগে তোমার দুনিয়াতে পাঠাইছি না, চাকরি করতে করতে বেতন পাইতে পাইতে আর খাইতে খাইতে মরবার লাগে দুনিয়াতে পাঠাইছি না, দুনিয়াতে পাঠাইছি জান্নাতের খরিদ্দার হওয়ার জন্য। জান্নাতের খরিদ্দার হইয়া মরতে পারলে দুনিয়াতে আসা সার্থক, দুনিয়ার থেকে বিদায় হওয়া সার্থক। জান্নাতের খরিদ্দার হইতে না পারলে দুনিয়াতে আসা বিফল, দুনিয়ার থেকে বিদায় হওয়া বিফল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানুষকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা স্মরণ করাই দেওয়ার জন্য কমপক্ষে 1,24,000 নবী রসুল পাঠাইছে। নবী রসুল ফাটানির ব্যবস্থা যখন বন্ধ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বশেষ নবী বানাইছেন, উনার পরে আল্লাহর কাউকে নবী বানাইবেন না। এখন কি দুনিয়াবাসী মানুষের কোন খাদে দুনিয়াতে আসলো এই ব্যাপারটা জানার দরকার নাই? অবশ্যই দরকার আছে, নবী আসবেন না অথচ বিষয় জানার দরকার বাকি রয়েছে, জানাইবে কে? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া আনাল আম্বিয়া আলম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। নবী রসুলগণ এর উত্তরাধিকারী হইলেন আলিমগণ। যখন দুনিয়াতে নবী নাই, কিয়ামত পর্যন্ত আলিমগণ নবীগণের দায়িত্ব পালন করে যাবে। বুঝে থাকলে বলেন, বর্তমান দুনিয়াতে কোন নবী আছেন? কিয়ামত পর্যন্ত নূতন ভাবে আর কেউ নবী হবেন? তাইলে নবীগণের দায়িত্বটা কিয়ামত পর্যন্ত পালন করে যাইবেন কারা? একমাত্র উলামায়ে কেরাম। এই কারণে আলেমগণকে নায়েবে নবী বলা হয়, আলেমগণকে নায়েবে রসুল বলা হয়, আলেমগণকে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন হাদিস শরীফে আল্লাহ রসুল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকজন চাচা ছিলেন, এর মধ্যে একজন চাচার নাম ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের এক চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাসের বয়স রসুল থেকে বেশি আছিল, চাচা তো বয়স বেশি আছিল, রসুলের বয়স আছিল আব্বাসের চেয়ে কম। একদিন এক লোকে রসুলের চাচা আব্বাসরে জিজ্ঞাসা করে, আব্বাস তুমি বড় না তোমার ভাতিজা মোহাম্মদ বড়? বলছেন কার বয়স বেশি? আব্বাস। বেড়ায় প্রশ্ন করে বুঝে, তুমি কেডা বড় কেডা ছোট এই প্রশ্ন তো ওই বয়সের ব্যাপারেও। তো তুমি বলো না তোমার বাদে যা মোহাম্মদ বলো। আব্বাস জবাব দিলেন, আনা আসান্ন মিনহু ওয়া হুয়া আকবারু মিন্নি, আমার বয়স বেশি কিন্তু বড় তিনি ওই, আমার বয়স বেশি কিন্তু বড় তিনি ওই। কেমন বুদ্ধিমান ছিলেন আব্বাস রসুলের চাচা। এই বেটার এক ছেলের নাম ছিল আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে আব্বাস। আবদুল্লাহ ছোটবেলায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এস্তেঞ্জায় গেলেন, ইসলামের ভাষায় এটারে কয় এস্তেঞ্জা, আর আমরা আধুনিক ভাষায় হয় টয়লেটিং, ইসলামের ভাষায় কিটা কয় এস্তেঞ্জা। টয়লেটিং ওয়েলেটিং যাওই কোন, ইসলামের পরিভাষাটা তো ইয়ার তাহা দরকার। রসুল ইস্তেঞ্জায় গেলেন, পেশাব পায়খানার দরকারে গেলেন, রসুলের সাতাতো ভাই বয়সে ছুটু, ইনি জানতে ভাই যা রসুলের এস্তেঞ্জার জন্য ব্যবহারের পানির ব্যবস্থা করে দিল, পানিটা তৈরি করার দেখিয়ে আল্লাহ রসুলে জিজ্ঞাসা করলেন, আমার এস্তেঞ্জার পানির ব্যবস্থাটা কে করল? রসুলে বলা হইল যে আপনার ছুটু ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস আপনার সাতাতো ভাই আপনার এস্তেঞ্জার পানির ব্যবস্থা করছে। রসুল খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সাতাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাসরে তুমি কুরআনের জ্ঞান দান করো। রাসুলের সেই দিনের দোয়ার বরকতে আল্লাহ রাসুলের সাতাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন বানান। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে রাসুলের সাতাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাসের চেয়ে বড় মুফাসসিরে কুরআন অতীতেও কোনোদিন ছিল না, বর্তমান দুনিয়াতেও নাই, কিয়ামত পর্যন্ত ওনার মতো এত বড় মুফাসসির কুরআন আর জন্ম হবে না। আবদুল্লাহ ইবনে আব্বাসের দুইটা পরিচয় স্মরণ রাখুন সামনের কথাগুলি বুঝার জন্য। আবদুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আবদুল্লাহর একটা পরিচয় হইল তিনি রাসুলের আপন চাচাতো ভাই, আর একটা পরিচয় হইল তিনি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কুরআন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কুরআন। ওনার প্রতি আপনাদের একটু ভক্তি শ্রদ্ধা হয়, একটু আস্থা বিশ্বাস হয়। ইনি একদিকে ছিলেন রসুলের সাসাতো ভাই, আর একদিকে ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির। তিনি বলেন উম্মতে নবীরে পাইলে যেভাবে সম্মান করতে হয়, নবীরে না পাইলে এই উম্মতে আলেমকে সেইভাবেই সম্মান করতে হবে। আগের কথার সাথে কথার সম্পর্ক আছে কিনা দেখ, যে যুগে নবী আসতেন এই যুগে নবী রসুলরা দুনিয়ার মানুষদের চিরকালের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা বাতায় দিবে, যে যুগে নবী আসা বন্ধ এই যুগে কি দুনিয়ার মানুষ জান্নাতে যাওয়ার পথ চিনার দরকার নাই? জান্নাতে যাওয়ার পথ চিনাইতেন নবীগণ, নবীগণ নাই, অথচ জান্নাতে যাওয়ার পথ চিনার দরকার আমরা এখনো বাকি, আর বাকি নাই জান্নাত যাওয়ার পথ চিনার বাকি, কিন্তু চিনা নেওয়ালা নাই এখন। উপায় কি হইত? এখন একমাত্র আলেমগণ হবেন নবীগণের পক্ষ থেকে এই দায়িত্ব পালন করে নেওয়ালা। এই জন্য আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন উম্মতে নবীকে পাইলে যেভাবে সম্মান করতে হইত, নবীরে না পাইলে ঠিক সেইভাবে আলেমকে সম্মান করতে হবে। এই কথাটা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দিয়ে আশা করি আপনারা বলতে পারবেন। ধরেন একটা লোক তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, জন্ম হইয়া বাবারে ভাইল না, ভাইল না, ভাইল না, লালন পালন করল চাচায়, লেখাপড়া শিখাইল চাচায়, মানুষ বানাইল চাচায়। এই লোকটাই যদি কয় আমার লাগি আমার চাচা হই আমার বাপ, অন্য লোকের বাপ হই তার বাপ আর আমার লাগি চাচা হই বাপ, এই কথাটার ব্যাখ্যা কি? যে আমার লাগি আমার সাসা হই আমার বাপ, এর ব্যাখ্যা কি? সাসায় আমার জন্ম দিছে না বাপের কাম করে দিছে? ঠিক তেমনি ভাবে আবদুল্লাহ ইবনে আব্বাসের কথা হইল যে তোমরা যারা দুনিয়া দিয়া নবী দেখাইছো না, যদি জান্নাতের খরিদ্দার হইতে চাও তোমরার লাগি আলিম হই নবী, কথা বুঝছেন নি? তোমরার লাগি আলিম হই নবী দেখাইলে কলেমা কালাম নবীর কাছে শিখা যাইত, নবী দেখাইলে উদুগুসল নবীর কাছে শিখা যাইত, নবীরে ফাইলে নমাজ বন্দেগী নবীর কাছে শিখা যাইত, নবীরে ফাইছ না হও কলেমা কালাম কার কাছে শিখছ, নবীরে ফাইছ না ব্যস্ত দেবার লাগি হালাল হারাম কার কাছে শিখছ, নবীরে ফাইছ না ব্যস্ত যাওয়ার লাগে। নমাজ রোজা কার কাছে শিখত? আলেমের কাছে। নবীর এগুলি নবীর কাছে শিখার মতো ব্যবহার ছিল, নবী না হওয়ার কারণে নবীর পক্ষ থেকে আলেম তোমরা রে কলেমা কালাম শিখাইছেন, আলেম তোমরা রে উজু গুসল শিখাইছেন, আলেম তোমরা রে ফাতনা ভাত শিখাইছেন, আলেম তোমরা রে হালাল হারাম শিখাইছেন, আলেম তোমরা রে নমাজ বন্দেগী শিখাইছেন, এই কারণে তোমরার লাগে আলিমই নবী। কথা বুঝে আসলো কিনা? এই কারণে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীরে পাইলে উম্মতে যেইভাবে নবীরে সম্মান করতে হয়, যে উম্মতে নবীরে পাইল না এরা আলেমকে ঠিক সেইভাবেই সম্মান করতে হবে। কোন কারণ আছে নি? নবীরে পাইলাম না গতিকে আলেমরে নবীর মতো সম্মান করতাম কেন? কোনো কারণ আছে নি? কোনো কারণ নাই। কি কারণ? আলিম ওই আমারে নবীর খাম করে দিছে, আলিমে ওই আমারে নবীর খাম করে দিছে, নবীর দিন আমি নবীর কাছে শিখার দরকার ছিল, নবীরে ফাইলাম না গতিকে আলিম আমারে নবীর দিন শিখাইলে, এই কারণে আমার লাগে আলিম ওই নবী। নবীরে ফেলে যেভাবে সম্মান করতাম আলিমরে ঠিক সেইভাবে আমার সম্মান করতে হবে। এই মন্তব্য কার? রসুলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই অভিমত। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবীরে ভাইছো না, নবীর দিন আর কোন কিছু যদি না শিখতে দেখো, যে কলেমা নবী শিখাইয়া গেছিলেন দুনিয়ার মানুষে, কও পরবর্তী যুগের মুসলমান এই কলেমা তার কাছে শিখছ, আলিমের কাছে শিখছ। সুতরাং তোমার লাগে আলিমই নবী, তুমি নবীরে ফেলে যেভাবে সম্মান করতে হইত তুমি আলিমকে সেইভাবে সম্মান করতে হবে। এখন আমরা বোঝার চেষ্টা করি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমগণকে নবীগণের মতো সম্মান করার কোনো কারণ যদি বুঝে থাকি, বুঝলাম কি না? আলেমগণকে নবীগণের মতো সম্মান করার কোনো কারণ আছে কি না? নাই। আলেমগণ নবীগণের কাজ করে দিছেন, নবীর দিন নবীর নবীরে ভাইলে নবীর কাছে শিখতাম, নবীরে না পাওয়ার কারণে নবীর দিনের যেটুকু আমি শিখে থাকি আলেমগণ আমার শিখাইছেন, এই জন্য আলেমগণকে আমি নবীগণের সম্মান মতো সম্মান করতে হবে। কাজেই আলেমগণ আমার জন্য আলেমগণই নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথা যদি আমাদের বুঝে আইসা থাকে, আর যদি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মতো আলেমগণকে আমি এইভাবে সম্মান করি তাহলে আমার কি উপকার হবে? আর যদি ইবনে আব্বাসের কথা আমার পছন্দ না হয়, আলেমগণকে যদি আমি মর্যাদা দিই বা দেওয়ার দরকার মনে করি না, সম্মান করতে চাই রাজি থাকি না, তাহলে আমার কি ক্ষতি হবে? এই দুইটা কথা বোঝার চেষ্টা করি। হযরত মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন মিশরে, মিশরের বাদশাহ ছিল ফেরাউন। উনার জন্মের আগেই ফেরাউনে সিদ্ধান্ত নিয়ে রাখছে জন্মের পরে উনারে হত্যা করা, সারা দেশ জুড়ে জল্লাদ বাহিনী মোতায়েন করে রাখছে শুধু মুসা নবীরে হত্যা করার জন্য। বলেন কোন নবীরে হত্যা করার জন্য ফেরাউনে জল্লাদ বাহিনী সারা দেশে মোতায়েন করে? মুসা নবীরে হত্যা করার জন্য। মুসা নবী যখন মায়ের গর্ভে আসলেন, মায়ের কোনো চিন্তা হওয়ার কারণ আছে না? চিন্তার কোনো কারণ নাই, জন্ম হইলেই তো ফেরাউনের জল্লাদ বাহিনী কেটে ফেলাই, কত বড় চিন্তা! আল্লাহ কোরআনে উল্লেখ করছেন যে মুসা নবীরে গর্বে নিয়া নবীর মায়ে এত চিন্তায় ভরলেন, এত টেনশনে ভরলেন যে সারা রাত এক সেকেন্ডের জন্য মায়ের ঘুম হয় না, ঘুমে ধরে না, দিন রাত চব্বিশ ঘন্টা দানা ভানি চলে না, দানা ভানি বন্ধ, ঘুম বন্ধ হইয়া গেল গর্বের সন্তানের চিন্তায় যে আমার এই সন্তান যদি ছেলে হইয়া জন্ম হয় ফেরাউনের জল্লাদ বাহিনী আমার কুল থেকে কাইরা নিয়া আমার চোখের সামনে কাটতে ভালোই গেল, আমি কেমন ভাবে বরদাস্ত করব? এমত অবস্থায় আল্লাহ মুসা নবীর গর্ভধারিণী মার কাছে সংবাদ পাঠাইলেন, আল্লাহ নির্দেশ দিলেন তোমার গর্বে আমি ছেলে হই দিছি, এই ছেলে জন্ম হওয়ার পরে ফেরাউনের জল্লাদ বাহিনী তোমার কুল থেকে কাইরা নিয়া যেন কাটতে না পারে, এই জন্য তুমি একটু উসিল্লা করো আর বাকি দায় দায়িত্ব আমি আল্লাহ পালন করি। মায়ও কিছু উসিল্লা করেন না, আর দায় দায়িত্ব শুনল না আল্লাহ পালন করবেন, মায়ে কি উসিল্লা করবেন? আল্লাহ বলে দিলেন ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে ছেলেকে একটা বাক্সে ঢুকাইয়া বাক্সটা নীল নদে বাসাইয়া দাও, এই পর্যন্ত তোমার উসিল্লা শেষ, এরপরে এই ছেলেরে ফেরাউনের জল্লাদ বাহিনীর হাত থেকে হেফাজত করা, রক্ষা করা, শুলো আনা আমি আল্লাহর দায়িত্বে থাকবে। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর হুকুম মতো তাই করলেন, ছেলে জন্ম হইল বাক্সে ঢুকাইয়া নদীতে বসাইয়া দিল, নদীর পানিরে আল্লাহ হুকুম দিলেন বাক্স ডুবাইও না, আপনারা যে কোনো একটা বাক্স নদীতে ভালাই দেখেন তপস্যা থাকবে না ডুবে যাবে, পানির আল্লাহ হুকুম দিলেন বাক্স ডুবাইও না, বাক্স বাসাইয়া নিয়ে যাও এবং এই বাক্সটা নিয়ে ফেরাউনের গাঠে লাগাও। আপনার দেশের ভাষা হয় যেখানো বাঘের বয় এখানোই দায়িত্ব, যে ফেরাউনে হুকুম দিছে কাটবার লাগি বাক্সরে আল্লাহ হুকুম দিছে মুসি সুমুসারে ওই ফেরাউনের গাঠ নিয়ে লাগাইবার লাগে। কেন আল্লাহ হুকুম দিলেন? আল্লাহ জগৎবাসীকে দেখাইয়া দিবেন রাখে আল্লাহ মা রেখে, আল্লাহর হুকুমে নদীর পানি এই শিশু মুসার বাক্স নিয়ে ফেরাউনের গাঠে লাগাইব। এই সময় যে সময় বাক্সটা ফেরাউনের গাঠে লাগল এই সময় ফেরাউনের বিবির নাম আছিল আসিয়া, ফেরাউনের বিবি আসিয়ার কিছু বান্দি দাসি নদীর ঘাটে দোয়া মুসার কাজ করতেছিল, নদীর ঘাটে দোয়া মুসার কাজ করতেছে। আশ্চর্য একটা বাক্স ভাঙিয়ে বাসায় আনছে ঘাটে লাগাইছে, দেখিয়া বাক্সটা তারা উঠাইল, উঠাইয়া বাক্সটা খুলতে চাইল। এই অবস্থায় বান্দিগুলির মধ্যে একটা বান্দির মাথার মধ্যে আল্লাহ একটা বুদ্ধি জাগাইয়া দিল। কি বুদ্ধি? যে আমরা হইলাম রাজার বিবির বান্দি, নদীর ঘাটে বাক্স পাইছি, বাক্স ভাইয়া যদি নদীর ঘাটে খুলি, খুলিয়া যদি এটার ভিতরে কোনো টাকা পয়সা ধন দৌলত সোনারো বা ভাই, আর এরপরে যদি রাজার বাড়িতে নিয়ে যাই, রাজবাড়ির মানুষে কইব বান্দির দল দেখাই বড় বাক্স নদীর ঘাট খুলছস, কিছু না কিছু চুরি কইরা রাখছস, কিছু না কিছু চুরি কইরা রাখছস, নদীর ঘাট বাক্স খুলছস, বাক্স বাক্স ভরা টাকা পয়সা, বাক্স ভরা, বাক্স ভরা ধন দৌলত, বাক্স ভরা সোনা রূপা নদীর ঘাট খুলছস, আর এরপরে রাজার বাড়ি তুই আইছস, ফতে ফতে না জানি কতটা চুরি করছস, খামোখা চুরি না কইরা চুরি দম করে যেন খুলতা হই না রাজার গরমে খুল মোজাতে আমরা চুরি আমরা দেখে চুরি কইতে না। এই বুদ্ধি আল্লাহ একটা বান্দির মাথায় দাঁড়ায় দিলে, এই বান্দিয়া সব বান্দিরা কথাটা বুঝাইল, চুরি না বুঝা চুরি দাম করে আমরা বাক্স এখানে খুললে তুই মানুষ কইতে পারবো যে খুলছ যখন কিছু না কিছু চুরি করছস, এখানে খুলতা হই না, খুল ভুইয়া রানীর সামনে সব বান্দি বুদ্ধি লইল, লইয়া বাক্স নদীর গাছে না খুললিয়া বান্দিরা বাক্স নিয়ে গেল রাজার বিবির সামনে, বিবির সামনে বাক্স খুললিয়া দেখল না কোনো টাকা পয়সা আছে, না কোনো সোনার উভা আছে, না কোনো দৌলত আছে, একটা লাওয়ারিস ছেলে, লাওয়ারিস কি? কই বাড়ি কর কই ঘর কেউ জানে না, মা কে বাবা কে কেউ জানে না। আশ্চর্য খবর যখন শহরে মুহূর্তের মধ্যে ছড়াইয়া পড়ল, ফেরাউনের জল্লাদ বাহিনী খবর পাইয়া হাজির হইয়া তো হাজির হইয়া গেল। এই ফেরাউনের জল্লাদ বাহিনী এটা তো এমন এমন জল্লাদ বাহিনী ছিল যে রাজায় যতটুকু আদেশ করছে অতটুকু খাটে, এর বেশি খাটে না। কিন্তু একটা কিচ্ছা আছে, এই কিচ্ছার রাজার দেশ রাজায় যত হান হুকুম করছে জল্লা দেয়া থেকে বেশি কাটে। এক দেশ বলে আসলে এক রাজা, রাজায় হুকুম করছে আমার দেশ যত জন্তুর কান সাইরাঙ্গুল থেকে বেশি লম্বা, ইতার কান কাটতে লাও। জল্লাদ বাহিনী চুরি করিয়া সারা দেশে বাড়িছে কান কাটা জল্লাদ বাহিনী, কার কার কান কাটত? যারার কান সাইরাঙ্গুল থেকে লম্বা তারার কান কাটত। খবর পাইয়া বেড়ার ফাল দেশান্তর হওয়ার জন্য বেড়ার খান সারেঙ্গুল থেকে আলাম্বা নেই, বেড়ার খান সারেঙ্গুল থেকে অলাম্বা জি না, বেড়ার খান দুই আঙ্গুলে বেশি হয় না, মেরা মেরা রাজার আইনের আওতাত পরে না, খান কাটার আওতাত পরে না, কিন্তু বেড়ার ফাল রানা হয়েছে দেশ থেকে বাড়ত। রাস্তার মাঝে ভাইছে এক খরগুশে লাগাল, খরগুশের কান আটকাল না মাথা, খরগুশে লাগাল ভাইয়া কয় মেরার ফাল কই যাস, কয় দেশ থেকে বাগতাম, বলে কে রে কখন চস্তা রাজার খান কাটা জল্লাদ বাহিনী বাড়িছে, মেরার ফালে কয় রাজার আইনের আওতা খরগুশে কয় মেরার রাজার ভাইনের আইনের আওতা ধরলে আমি ভরি, আমার খান আদাত লাম্বা খাটলে আমার খান কাটবো, তোরার খান তো দুই আঙ্গুল না, তোরা আদস কেরে তোরার খান তো কাটত না, তোরা তো আওতা পরত না। মেরার বালে হয় ইখান বুঝছ না, বলে না ওই তা এইরকম জল্লাদ বাহিনী তা আগে খান খাট চালায় পরে মাফে, আগে যদি আমার বিয়াঙ্গুল খান খাট চলে এলো পরে মাফলে ওই কি তুই তোর না মাফলে ওই কি তুই যাত্রা যাও বর্তমান দুনিয়াতে হওয়া যায় মাঝে মাঝে, আপনারা দেশ না ভাইলে অন্য দেশও হওয়া যাইব। ফেরাউনের জল্লাদ বাহিনী দাদা শুনে যৎক্ষণ হয়েছে যৎক্ষণ যার লাগি হয়েছে তার লাগি ওই বাড়িছে দেয়া যখন পাইছে পাইছি আমরা এর লাগি ফেরাউনে আমরা দেখো দায়ের দর্শক সমঝাই দাও আমরা তার হত্যারে হত্যা করব। এখন ফেরাউনের বিবি আসিয়া একবার লাউ আর একটা ছেলে এইভাবে হওয়া গেছে আমার বড় দয় আমার লাগে আমার মনে চাই ভাল দাও তোমরা কাঁপতে দিতাম না চল্লাক বাহিনী কয় তোমার মনে চাইলে তোমার মায়া লাগলে দয়া লাগলে কোনো কাজ হইত না রাজার আইন আমরা কাটনই লাগবো। ফেরাউনের বিবি আসিয়া কয় রাজা তো আমার স্বামী হবে আমার স্বামীয়ে যদি আমার অনুমতি দিয়া দেয় এই ছেলেটা লালন পালন করার দেখো তোমরা কাটার অধিকার নাই। জল্লাক বাহিনী কয়টা ঠিক আছে তোমার স্বামীর আইন পালন করার লাগে আমরা কাটতাম হয়েছি তোমার স্বামী যদি তোমার অনুমতি দেয় আমরা তো কাটার কোন দরকার নাই আমরা দাঁড়াইয়া থাকা অবস্থায় তোমার স্বামীরে জিজ্ঞাসা করো অনুমতি দেয় কিনা এরা চুরি সাক্ষী দিয়ে দাঁড়াইয়া লইছে আর ফেরাউনের বিবি আসিয়া এই শিশু মুজারে লইয়া ফেরাউনে দাঁড়া গিয়া কয়ে দিয়া হত্যা লাওয়ারি ছেলে হওয়া গেছে তোমার জল্লাদ বাহিনী কয় চলাই দো আর আমার মহব্বত কাছে আমি কই ভালতাম তোমার অনুমতি ছাড়া এরা আমার ভাবতে দেয় না ও তুমি কও আমার অনুমতি দিলাই পালবা। ফেরাউনে কয়ে আসিয়া দেখ তোর মহব্বত লাগতে পারে আমার মহব্বত লাগে আমার আশঙ্কা হয় এইটা ওই বড় হইয়া আমার দুশ্মন হইতে পারে এইটা ওই বড় হইলে এইটার কারণেই আমি ধ্বংস হইতাম নাই কথার ভঙ্গিতে কি বোঝা যায় অনুমতি দিয়া দিব এই পর্যন্ত কথা বলা মাত্রই আল্লাহ ফেরাউনের মাথার মধ্যে একটা বুদ্ধি জাগাইয়া দিছে। এবার আল্লাহ ফেরাউনের মাথায় বুদ্ধি জাগাইয়া দিল কি বুদ্ধি সংসার স্বামী স্ত্রী মিল্লা মিশা চলতে হইলে স্বামীর সুরো আনাটা দুই স্ত্রীর পছন্দই হয় এমন কোনদিন হইতে পারে না স্ত্রী সারা জীবনে স্বামীর গড় যত কাজ করে শতকরা একশো টাকা দুই স্বামীর পছন্দই হয় এমন হইতে পারে না কোনদিন দুইজনের পছন্দ অপছন্দ কিছু গড় মিল হইতে পারে সামান্য একদিন একটা গড় মিল হইলেই যদি এক ফক্কর অপছন্দটা আরেক পক্ষ মান্য নিতে না পারে স্বামী স্ত্রী মিল্লামিশা কোনদিন সংসার চালাইতে পারবে না কাজেই সংসার সুখের সুখের সংসার গড়ার স্বার্থেই অনেক সময় স্বামীর একটা কাজ পছন্দ না হইলেও স্ত্রীর মান্য নিতে হয় স্ত্রীর একটা কাজ পছন্দ না হইলেও স্বামীর মান্য নিতে হয় নাহলে সংসার টিকে না সংসার ভেঙে যায় এই বুদ্ধিটা আল্লাহ ফেরাউনের মাথায় লাগে কিন্তু বর্তমান সমাজে অনেক মুসলমান স্বামীর মাথায় এই বুদ্ধি জাগে না অনেক মুসলমান স্ত্রীর মাথায় এই বুদ্ধি জাগে না স্বামীর একটু সামান্য কাজ অপছন্দ হইলেই স্বামীর সাথে ঝগড়া শুরু করে দেয় স্ত্রীর একটু কাজ অপছন্দ হইলেই স্ত্রীর ঘর থেকে বের করে দেয় আল্লাহ ফেরাউনের মাথার মধ্যে যে বুদ্ধি জাগাইয়া দিলেন অন্তত এই বুদ্ধিটা আমাদের বর্তমান সমাজে মুসলমান স্বামী স্ত্রীর মাথায় থাকা দরকার কি বলেন আপনারা আপনি কি মনে করেন আপনার বিবির সারা জীবনের ষোলো আনা খাবি আপনার পছন্দ মতো হইব না এক দুইটা পছন্দের খেলা হইতে পারে মা বোনরা কি মনে করেন আপনার স্বামীর সারা জীবনের ষোলো আনা খাবি আপনার পছন্দ মতো হইব না এক দুইটা কাজ পছন্দের খেলা হইতে পারে আরে পছন্দের খেলা হইতে পারে এক কিতাবের মধ্যে একটা ঘটনা আছে আমি আপনার শোনাই হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে স্বামী স্ত্রী দুইজন মুরিদ আছেন তারা উনারে দাওয়াত দিল যে আমরা ঘরে একদিন খানা খাই তানব হিসাব খানা খাইতে গেলেন এই ঘরের স্বামী স্ত্রী দুজন তানব হিসেবে কাছে মুড়ি তানবী রহমতুল্লাহ খানা খাইয়া সেটা কইলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা ঘরে খানা খাইলাম খানা ভাতটা বড় মজা হইছে ভাতটা মজা হইছে কথা শুনিয়া এই ঘরের স্ত্রীয়ে কান্দা শুরু করছে পর্দার আড়াল দিয়ে কান্দতে কান্দতে এমন কান্দা দিছে যে কান্দার আওয়াজ পর্দার বাইরের থেকে তানা বিষয় শুনতে পাইল কান্দার আওয়াজ শুনে তানা বিষয় জিগাইলেন যে তোমার আতের রান্দা আমি খাইয়া মজা পাইছি খোয়াই তুমি কি দুঃখ পাইছ তুমি কান্দ আমার এই কথায় কান্দ করে দেখি খানদানের কথা না গুজিটার কথা যে তুমি কান্দ করে ওই কিন্তু রামনের কথায় আমি খাইছি আমাদের কথার কারণে কান্দি না তো কি তার লাগে কান্দ বলে আপনার জীবনের হইলে দিন আমার ঘর খাইয়াতে কথা হাম কইলেন যে আমার হাতে রান্নাটা মজা উঠছে, আমার স্বামী সারা জীবন হয় এমন একটা কথা মানে কোনোদিন বলছে না। কেন লাগি একটু বেমজা একদিন হইলে ওই অত বেমজা হইলে রান্না খেলা হইলে সংসার ঠিক করি, একদিন একটু বেমজা হইলেও কমন লাগবে না, আজকে রান্না ধরো আরো মজা হয়েছে, আজকে কেন রান্না তাহলে সংসারটা সুন্দরভাবে গড়ে উঠবো, একজনের প্রতি আরেকজনের মহব্বত বাড়বো, একজনের প্রতি আরেকজনের আন্তরিকতা বাড়বো, সংসার সুখে রইব। কিভাবে সংসার সুখের কইতে ঘুরে তোলা যায়, আমরা বুজুগানে আমরা বুজুগান আমরা ওলামায় কেন ঘটনা কিতাবে লেখাতে গেল যে আপনি জীবনের হইলে দিন আমার গরু খাইয়া যে এই কথা কইলেন, আমার স্বামী সারা জীবন বললেন দেখা হইতেছি একদিনও আমার এই কথাটা হইল না যে আজকে তোমার হাতে রান্নাটা মজা হচ্ছে, কি অসুবিধা হয় একদিন আমার বিবির এই কথাটা কইলে যে আজকে তোমার হাতে রান্নাটা বড় মজা হচ্ছে, দুঃখ পাইব না সুখ পাইব, সুখ পাইলে আমার তার সংসার সুখের হইব না আমার সংসার সুখের হইব, আমার একটা মুখের কথার কারণে যদি আমার বিবি খুশি হয়, আমার একটা মুখের কথার কারণে আমার সুখের সংসার করে, এমন একটা মুখের কথা কইতে না কষ্ট লাগে না পয়সা খরচ হয় কুচকিচ্ছু লাগে না খালি মুখের কথার তারাই শোনে, এই বুদ্ধিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের মাথায় লাগায় বুঝলেন কিনা ঘটনা দেখেন, তখন আল্লাহর লাগাইয়া দেওয়া বুদ্ধি ভাইয়া ফেরাউন ন্যায় হয় দেখ আসিয়া তোর মহব্বত লাগছে আমার মহব্বত লাগে না, তবে দুইজনে মিলামিশা সংসার সালানি লাগব, আমার পছন্দ না লাগলেও তোর যখন পছন্দ লাগছে তে ফাইলা না ওই দিল ভার মিশন কেমনে কেমনে ভার মিশনটা দিলে বুঝছেন কিনা দেখেন, ঘটনার এই অংশে তফসিরের কিতাবে লেখা আছে যে শিশু আগামী চল্লিশ বছর পরে নবী হবে না, এখনই নবী না নবী বেড়ার চল্লিশ বছর বাকি, চল্লিশ বছর বাকি, এই শিশু যে বিবি আসিয়ায় কইল যে আমার মহব্বত লাগে একটা কথার কারণে আল্লাহ বিবি আসিয়ারে এত বড় ঈমান দান করলেন, মরণের সময় নিজের জান্নাতের ঠিকানা দেখে দেখে হাসতে হাসতে বলছে, আর ফেরাউনে যে বলছি না আমার মহব্বত লাগে না, এই একটা কথার কারণে মরণ পর্যন্ত ফেরাউনের ঈমান নসিব হল, ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুতে বলছেন যে তোমরা যে জান্নাতে যাওয়ার পথ নবীরা দেখাইছে, নবী নাই দুনিয়াতে, এখন সারা দুনিয়ার সমস্ত মানুষে জান্নাতে যাওয়ার পথ দেখানেওয়ালা একমাত্র আলেমগণ, কাজেই নবীরে ফাইলে যেইভাবে সম্মান করতে হইত নবী নাই দুনিয়ার মানুষে আলেমগণকে সেইভাবেই সম্মান করতে হবে, এটা কার কথা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মতো আমরা যদি আলেমদের প্রতি অন্তরে ভক্তি শ্রদ্ধা রাখি, আলেমদের প্রতি যদি অন্তরে সম্মান পোষণ করি, ফলাফল কি হবে, বিবি আসিয়ার মতো মরণ কথাটা কিতাবে লেখা আছে, কোন মানুষ যদি আলেমদের এই কারণে মনে মনে সম্মান করে আর কিছু যদি খবর নাও করতে পারে, আলেমদের সম্মান করার অর্থ এটা না যে তারা মাথা তুইয়া ঘুরা নিলেন, আলেমদের সম্মান করার অর্থ এই কথা না যে নিজের পকেটের ভয়সা উদার ফিরা তারা দিয়া দিতে হইব, আলেমের সম্মান করার অর্থ হইল যে আপনি আমার এত বড় উপকার করছেন, আপনি যদি আপনারা যদি আমরা কলেমা না শিখাইতেন, আপনারা যদি আমরা হালাল হারাম না শিখাইতেন, আপনারা যদি আমরা নমাজ বন্দেগী না শিখাইতেন, আমরা জান্নাতে যাইতে পারতাম না, আমরা জাহান্নামী হইয়া যাইতাম, কাজেই তার প্রতি মনে মনে একটা ভক্তি শ্রদ্ধা রাখা এটাই মূল সম্মান, বলেন আলেম আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা মতো আলেমদেরকে সম্মান করতে গিয়া ধন সম্পদ দিয়া দিতে হয় না মাথা দিয়া ঘুরাইতে হয় না অন্তরটা ঠিক রাখলেই হয়, দুঃখের বিষয় বর্তমান দুনিয়ার মুসলমান সমাজের বড় বড় পণ্ডিতরা পর্যন্ত আলেমদের প্রতি অন্তরটা ঠিক না, অন্তরটা ভালো না, আলেমকে দেখলেই তার চেহারা ফেকাশে হইয়া যায়, কোন আলেমের আলোচনা হইলেই তার মন বিগড়িয়া যায়, অথচ কান্দ লইয়া গুড়া নেওয়া লাগে না, পকেট উদার খুঁজে দেখা পয়সা দেওয়া লাগে না, শুধু আলেমের প্রতি মনে মনে এইটুকু শ্রদ্ধা দিল যে আপনার কারণে আমি জাহান্নাম থেকে বাসার পথ পাইলাম, আপনাদের কারণে আমরা জান্নাতে যাওয়ার পথ পাইলাম, কতটুকু আন্তরিকতা থাকা এইটাই যথেষ্ট বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরণ হওয়া যায়, হইতে পারে আপনি একজন শিক্ষিত, হইতে পারেন আপনি একজন ডাক্তার, হইতে পারেন আপনি একজন ইঞ্জিনিয়ার, এই সমাজে মুসলমানের জন্য যেমন ভাবে আলেমদের দরকার তেমনি ভাবে ডাক্তারেরও দরকার আছে, তেমনি ভাবে ইঞ্জিনিয়ারের দরকার আছে, কথাটা বুঝবার লাগে আমি একটা উদাহরণ দিই শোনেন, ধরেন আপনার দুইটা ছেলে, একটা ছেলেরে মালসাই পরে আলেম বানাইছেন আর একটা ছেলেরে মেডিকেল কলেজে পরে ডাক্তার বানাইছেন, মুখদের তোলার মতন ফিরে ফিরে নাহি মুখে লাগে, সব করার দরকার। এক ছেলে মাল সাহেব হলে আলিম বানাইছেন, এক ছেলে মেডিকেল কলেজে ফলে এমবিবিএস ডাক্তার বানিয়েছে। এখন যেই ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইছে, এই ছেলে যদি কোন জটিল রোগে আক্রান্ত হয়, যে ছেলেরে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইছেন, এই ছেলেটা যদি কোন জটিল রোগে আক্রান্ত হয়, তার সে আরো বড় আলেমের প্রেসক্রিপশন নিয়ে ওষুধ খাইব না? বুঝেন না কথা আপনারা? আমার যে ছেলে আলেম হইল, ওই ছেলেটা যদি কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়, তার সে আরো বড় আলিমের ব্যবস্থায় ওষুধ খাইব না? যে ছেলেটা ডাক্তার আছে তার পরামর্শ নিতেই হবে। আপনি যত বড় আলিম হইতে পারেন, ওষুধ খাওয়ার বেলায় আপনার কথা চলবে না, ডাক্তারের পরামর্শ নিতেই হবে। ঠিক তেমনি ভাবে আপনার যেই ছেলে ডাক্তার হইল, সে যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, আরো বড় ডাক্তারের কথা মতো চলতেই হবে না, আলেমের কথা মতো চলতেই হবে। আলেম যেমন ভাবে রোগের যদি চিকিৎসা করতে হয়, ডাক্তারের কথা মতো চলন সারা পথ নাই, ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত বিজ্ঞানী, সমস্ত পণ্ডিত যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আলেমদের পরামর্শ ছাড়া চলার বিকল্প, চলার কোন বিকল্প নাই। কথা বুঝলেন কি না? তাহলে যে ডাক্তারের চিকিৎসা আমার রোগ সারে, এই ডাক্তারের প্রতি অন্তরে আমার ঘৃণা থাকা দরকার। ফৌকা দেখি তো কিতাব উদ্দাও, যে ডাক্তারের চিকিৎসায় আমি রোগমুক্তি হই, রোগমুক্ত হই, যে ডাক্তারের চিকিৎসায় আমি সুস্থ হই, যে ডাক্তারের চিকিৎসায় আমার স্বাস্থ্য ভালো থাকে, এই ডাক্তারের প্রতি আমার মনে ঘৃণা থাকা দরকার না ভক্তি শ্রদ্ধা থাকা দরকার? কোন কারণে? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে ওনার দ্বারা আমার উপকার হয়, আমার রোগ মুক্তি হয়, আমার স্বাস্থ্য ভালো হয়, এই কারণে ওনার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রাখা দরকার। এখন বলেন, যে আলেমের কারণে আমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়, যে আলেমের কারণে আমার বেহেশতে যাওয়ার পথ হয়, এই আলেমের প্রতি কি পরিমাণ ঘৃণা অন্তরে রাখা দরকার? তাহলে এটা কি অযৌক্তিক? আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথাটা অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসঙ্গত? চূড়ান্ত যুক্তিসঙ্গত। সর্বযুগের সর্বলোকের কোন না কোন আলেমের সাথে সুসম্পর্ক না কিয়া চলা ছাড়া জাহান্নাম থেকে বাঁচার বিকল্প কোনো ব্যবস্থা নাই, জান্নাতে পৌঁছার বিকল্প কোনো ব্যবস্থা নাই। আমাদের বর্তমান সমাজের, আমার মনে হয় প্রতি লাখ মুসলমানের 99,999 জন মুসলমানের এই এই খবর নাই, এই দিশা নাই যে কোন একজন আলেমের মুরব্বী মানিয়ে আমি আমার নমাজটা আমি উনার নির্দেশ মতো পড়ব, আমার উজুটা আমি উনার নির্দেশ মতো পড়ব, আমার গোসলটা আমি উনার নির্দেশ মতো করব, আমার এবাদত বন্দেগী উনার নির্দেশ মতো করব, সংসারের কোন কাজটা করলে জায়েজ হবে, কোন কাজটা করলে জায়েজ হবে না, আমার মুরব্বী একজন আলেম আছেন, আমি উনার কাছ থেকে মতামত নিয়ে আমি করব। এইরকম মুরব্বী কোনো না কোনো একজন আলেমের মুরব্বী না মানিয়া অনেকে আজকাল নিজে নিজেই নিজের বুঝদার মনে করে, মনে করে আমি যেভাবে উজু করি এইভাবেই এটাই সঠিক, আমি যেভাবে গোসল করি এটাই সঠিক, আমি যেভাবে নমাজ করি এটাই সঠিক মনে করে অনেকে। ঠিক না, এই বলে ঠিক না। আচ্ছা, কোন জন্য আমি আপনারা জিজ্ঞাসা করি, আজকাল ইন্টারনেটের মাধ্যমে অনেক রোগের চিকিৎসা ইয়াতে দেখতে কিনা, কম্পিউটারে দেখতে পাওয়া যায় কিনা? ইন্টারনেটের মাধ্যমে অনেক রোগের চিকিৎসার কথা উল্লেখ থাকে না, পাওয়া যায় না? পাওয়া যায়। এই ইন্টারনেট দেখে দেখে কোন রোগী নিজের চিকিৎসা করে না, হাজার ইন্টারনেট ফালাইয়া একজন সুনির্দিষ্ট ডাক্তারের প্রেসক্রিপশন গ্রহণ করে। তোমার শরীরের চিকিৎসার জন্য যদি ইন্টারনেট যথেষ্ট না হয়, টেলিভিশন যথেষ্ট না হয়, একজন সুনির্দিষ্ট ডাক্তার ছাড়া যদি তোমার শরীরের চিকিৎসা হয় না, তাইলে কেমনে তুমি বুঝলে যে একজন সুনির্দিষ্ট আলেম ছাড়া তুমি টেলিভিশন থেকে দেখা, টেলিভিশন থেকে কলিমা শিক্ষা, টেলিভিশন থেকে নমা শিক্ষা, টেলিভিশন থেকে রোজা শিক্ষা তুমি ব্যস্ত যাইতে পারলে? টেলিভিশন দেখে যদি রোগের চিকিৎসা না হয়, টেলিভিশন দেখে ব্যস্ত ব্যস্ত যাওয়ার পথ কেন হয়? এই কাণ্ড জ্ঞান গেল কোথায় মুসলমান সমাজে? প্রত্যেকটা মানুষে মনে করে যে ডাক্তারি বই কিনা বড় বইয়া বইয়া বইটা কোনদিন ডাক্তার হওয়া যায়, যতক্ষণ পর্যন্ত যথারীতি মেডিকেল কলেজ ভর্তি হইয়া কোর্স পুরা না করা যায়, পরীক্ষা দিয়ে হাস না করা যায়। কিন্তু বহুত মুসলমানে আজকাল মনে করে যে কোরআন শরীফের ইংরেজি ট্রান্সলেশন লাইব্রেরি থেকে কিনে আনলে, বখারি শরীফের ইংলিশ ট্রান্সলেশন লাইব্রেরি থেকে কিনে আনলে আর বড় বইয়া বইয়া নিলে নিলে পড়লে কোরআন শরীফের তফসির করতে বলা হইয়া যাওয়া যায়, সহি বহারি শরীফের হাদিস বলতে বলা হইয়া যাওয়া যায়। তোমারে কোন বুতে ধরল? তুমি মেডিকেল কলেজে ভর্তি নইয়া ভর্তি না হইয়া নিজে নিজে বই ফুজা ডাক্তারও আদা নাই এটা বুঝো। আর তোমারে কোন বুতে ধরল তুমি আলিমের কাছে কোরআন হাদিস না শিক্ষা নিজে নিজে ট্রান্সলেশন ফুজা আলিম হইয়া যাওয়া গাদায় তুমি কেন বুঝাই না? এটা কি মেডিকেল কলেজের বইয়ের থেকে কোরআন আরো সহজ নাকি মেডিকেল কলেজের বইয়ের থেকে হাদিস আরো সহজ নাকি? এই সমাজের বেশিরভাগ মুসলমান এইভাবে নিজেরা নিজেরা স্বনির্ভরশীল। আমি লাইব্রেরির দিকে কি নিজে নিজে বুঝে আমি বুঝতে ফেলাইছি ব্যস্ত দেওয়ার পথ, আমার আর কোনো আলিমের পরামর্শ নেওয়ার দরকার নাই। তুমি যদি ব্যস্ত দেওয়ার বেলায় নিজে নিজে বুঝে ব্যস্তের ভর্তি দাঁড়াও, আলিমের দরকার মনে না থাকে দরকার না থাকে, তাহলে তুমি টেলিভিশন দেখে দেখে ইন্টারনেট দেখে দেখে তোমার চিকিৎসা তুমি করো না কেন? তুমি একজন ডাক্তারের দরকার থাকে কেন? যেমন ভাবে চিকিৎসার বেলায় টেলিভিশন যথেষ্ট হইতে পারে না, ইন্টারনেট যথেষ্ট হইতে পারে না, লাইব্রেরির এই ডাক্তারি বই যথেষ্ট হইতে পারে না, নিজে নিজের ফরা যথেষ্ট হইতে পারে না, সুযোগ্য ডাক্তার ছাড়া তেমনি ভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য ইন্টারনেট যথেষ্ট নয়, টেলিভিশন যথেষ্ট নয়, নিজে নিজে ঘরে বসে বসে কোরআন হাদিসের ট্রান্সলেশন করা যথেষ্ট নয় একজন আলিমকে মুরব্বী মানিয়া চলা ছাড়া। কথা পরিষ্কার বুঝলেন কিনা আপনারা? সুতরাং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুক এই জন্য নির্দেশ যে তোমরা নবীর এলে যেইভাবে সম্মান করতে হইতো আলেমকে সেইভাবে সম্মান করতে হবে, করলে কি হবে? বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় বরণ হবে। যদি আলেমদের প্রতি কারো অন্তরে ঘৃণা থাকে, কোন কারণে? তিনি কোরআন হাদিসের কথা বলেন কেন? তিনি হালাল হারামের কথা বলেন কেন? তিনি জায়েজ না জায়েজের কথা বলেন কেন? তিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলেন কেন? এই কারণে যদি কোনো আলেমের প্রতি কারো অন্তরে ঘৃণা থাকে, আল্লাহর কসম মরণের সময় ফেরাউনের মতো বেঈমান অবস্থায় মরণ। কথা তফসিরে কিতাবে লেখা আছে, বুঝে থাকলে বলেন। আলেমদের প্রতি অন্তরে ভক্তি থাকলে কার মতো মরণ হবে? আসিয়ার মতো মরণ হবে। আলেমদের প্রতি অন্তরে ঘৃণা থাকলে কার মতো মরণ হবে? ফেরাউনের মতো মরণ হবে। সুতরাং আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আল্লাহর দেখানো পথে যদি আমাদের জান্নাতে যেতে হয়, জান্নাতের পথ টেলিভিশনে শুনে না, জান্নাতের পথ ইন্টারনেটে শুনে না, জান্নাতের পথ কোন পণ্ডিত আর কোন ডাক্তারে শুনে না, জান্নাতের পথ কোন বইয়ে লেখা নাই, জান্নাতের পথ চিনেন একমাত্র নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ, ওনাদের সাথে সুসম্পর্ক রাখিয়া ওনাদের পরামর্শ মতো চলিয়া আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর প্রতিশ্রুত সেই জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى اله وصحبه اجمعين وتحب وترضى عددا ما تحب وترضى অনেকে অনেক রকমের দোয়া চাইছেন, অনেক বেমারি দোয়া চাইছেন, অনেক পরীক্ষার্থী দোয়া চাইছেন, বিশেষ করিয়া মাদ্রাসা আছে আপনারা ইমাম সাহেবের মুখে হন্যা নবীর গর মাদ্রাসার যারা দান করছেন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়া আখেরাতে দান করতা। আমরা দোয়া করি আল্লাহ তৌফিক দুকা। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা আযলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া আল্লাহ আমরা এই অনুষ্ঠানে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ কুরআন হাদিস থেকে যা আলোচনা করা হলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। এই আলোচনার উসিলায়, এই অনুষ্ঠানের উসিলায় আমাদের জিন্দেগানে হেদায়েত করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুসলমান মধ্যে গানে নাজাত দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ গুনার পথ ছাড়িয়ে দিয়া ইয়া আল্লাহ নেকের পথে আইসে ইয়া আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতের পথে চলার তৌফিক দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের বেমারীদেরকে আরোগ্য দান করে দাও ইয়া আল্লাহ। আমাদের অভাবগ্রস্তদের অভাব দূর করিয়া দাও ইয়া আল্লাহ। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ। চিন্তাগ্রস্তদের চিন্তা দূর করিয়া দাও ইয়া আল্লাহ। দুঃখীদের দুঃখ দূর করিয়া দাও ইয়া আল্লাহ। সমস্যা জর্জরিতদের সমস্যার সমাধান করিয়া দাও ইয়া আল্লাহ। আমার কাছে যারা যত রকমের দোয়া যথার্থ করছে প্রত্যেকের নিয়ে দোয়ারে কবল ইয়া আল্লাহ। যারা যত রকমের আশা নিয়ে হাত উড়াইছি প্রত্যেকের নেক বসনারে কবলার মধ্যে ইয়া আল্লাহ। নবীর গড় মাদ্রাসায় আল্লাহ গড় মসজিদে যারা যত রকমের দান দক্ষিণা সাহায্য সহযোগিতা খুঁজে আসতেছেন, ইয়া আল্লাহ তাদের জন্য জান্নাতে স্বর্ণের গর্বনা হয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরীফে পৌঁছে দাও। ইয়া আল্লাহ মাহবুবদের পক্ষ থেকে যত দোয়া যথাযথ করা হয়েছে, ইয়া আল্লাহ তাদের সকলের দোয়া কবুল আর মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك يا رب العالمين